السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال سبحانه وتعالى في آية أخرى هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ভৈরবের আল শেফা হাসপাতাল ও ইসলামিক এডুকেশন সেন্টার কর্তৃক আয়োজিত মাসিক ইসলামিক সেমিনারের অধ্যক্ষ 22 মার্চ বাদেশা এ মাহফিলে আগত সর্বস্তরের সাথী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। তাজকিয়াতুন নুফুস বা আত্মশুদ্ধি ইসলামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কয়টি মূল দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন তার মধ্যে একটা মূল বিষয় হচ্ছে তাজকিয়াতুন নুফুস, মানুষের আত্মাকে শুদ্ধ করা। কোরআনুল করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাতটা কসম করে বলেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, এরকম সাতটা কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয় সফল হয়েছে ওই সমস্ত লোকেরা, নিশ্চয় কামিয়াব হয়েছে সে ব্যক্তি, মান যাক্কাহা, যে তার আত্মাকে শুদ্ধ করল। এজন্য আত্মশুদ্ধি ইসলামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আর আমরা এটাও জানি ইসলামের যখনই কোনো গুরুত্বপূর্ণ বিষয় আসে শয়তান সেটাকে বিকল্প ধারায় চালু করে এবং ওটাকে কেন্দ্র করে আরো শিরিকে লিপ্ত করার সুযোগ নেওয়ার চেষ্টা করে। তাজকিয়ার বিষয়টাও এর ব্যতিক্রম হয়নি, যে কারণে আজকের আমাদের সমাজে তাজকিয়ার যে উদ্দেশ্য ছিল সম্পূর্ণ তার বিপরীত জিনিসটাকে তাজকিয়ার নামে প্রচার করা হচ্ছে। তাজকিয়া মানে কি আমরা এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে সেই তাজকিয়ার থেকে কিভাবে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যেই তাজকিয়ার উদ্দেশ্য ছিল মানুষের অন্তরকে শিরিক বিদাত এবং সকল প্রকার কলুষতা মুক্ত করা, ঠিক সেই তাজকিয়ার নাম দিয়ে এখন মানুষকে শিরিকের মধ্যে লিপ্ত করার জন্য ফরজ করা হয়েছে। এই তাজকিয়ার জন্যই আপনারা জানেন আমাদের দেশে বলা হচ্ছে পীর ধরা ফরজ। কোরআনের কিছু আয়াত পেশ করা হয়, আমরা সে বিষয়গুলো ইনশাআল্লাহ পরবর্তী শেষ দিকে আলোচনা করব। প্রথম আমরা তাজকিয়া কি জিনিস, এর ইসলামে গুরুত্ব কি পরিমাণ, এবং এরপরে তাজকিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাতে কি দলিল নাজিল করেছেন, এগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে যেভাবে শরিয়াতে অন্য অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে শয়তান ভিন্ন অর্থে প্রবাহিত করেছে, ঠিক তেমনি ভাবে শয়তান এখানেও সেই কাজটাই করেছে। কারণ শয়তান বেদাত করলে খুশি বেশি হয়। একজন লোক চুরি করে, এতে শয়তান খুশি হয় না, কারণ যে চুরি করে সেও জানে চুরি করা একটা অন্যায়। জীবনের যে কোনো ধাপে গিয়ে সে হয়তো তওবা করবে, এজন্য শয়তানের ভয় আছে, চুরি করলেও তওবা করার রাস্তা খোলা আছে। একটা লোক যখন জেনা করে, যত বড় পাপই হোক না কেন সে মনে করে জেনা করা একটা অন্যায়, কাজেই শয়তান এই জেনা করানোর পরে খুশি না, যে কোনো মুহূর্তে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন বলে কোরআনে বলা আছে। এমনি করে যে ব্যক্তি খুন করে অন্যায়ভাবে, সেও জানে যে এই খুন কার অন্যায়, যে কোনো স্তরে গিয়ে জীবনের এক ধাপে গিয়ে হয়তো সে তওবা করবে, আল্লাহ ক্ষমা করে দিবেন। এজন্য শয়তান এই জাতীয় গুণাগুলোতে যত খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয় যদি বেদাত করাইতে পারে, কারণ বেদাত করলে পরে মানুষ এটাকে গুণা মনে করে না, সওয়াবের কাজ মনে করে। আর সওয়াবের কাজ মনে করে যখন কোনো গুনাহের কাজ করে তখন সে আর তওবা করবে না, বরং সে এটার জন্য খুশি। যেমন মনে করুন, মানুষ আমাদের দেশে মানুষ মারা গেলে তিন দিন পরে একটা বড় অনুধরনের খাওন দেয়, এই খাওনটা মানুষ সওয়াবের কাজ মনে করে দেয় কিনা? সওয়াবের কাজ মনে করেই দেয়, অথচ এই খাওন আল্লাহর নবী তার জীবদ্দশায় একমাত্র ফাতেমা ছাড়া নবীজির সন্তানগুলো ছেলে মেয়ে সব মারা গেল, আল্লাহর নবী নিজের সন্তানদের জন্য তিন দিন মিলাদ দেন নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তানদের জন্য চল্লিশা করেন নাই, মৃত্যু বার্ষিক উদযাপন করেন নাই, নিজের জন্মদিন উদযাপন করেন নাই। এখন আমাদের দেশে ঈদে মিলাদুন্নবী পালন করা হচ্ছে, ঠিক কিনা? এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তানগুলো মারা যাওয়ার পরে হাফেজদেরকে ডেকে বা কিছু আলেমদেরকে ডেকে খতমে কোরআনের আয়োজন করেন নাই। করেছেন বলে হাদিসে আছে কোথাও? এই যে খতমে কোরআন যারা পড়ায় মুর্দারের নামে, এরপরে পয়সা দিল, এটাকে মানুষ সওয়াবের কাজ মনে করে না গুনার কাজ মনে করে? সওয়াবের কাজ মনে করে করে, অথচ এটাও একটা গুনাহ। তাফসিরে মারিফুল কোরআন, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলা অনুবাদ করে ছেপেছে। এরপরে মুসলিম বিশ্বের আর একটা প্রাণ কেন্দ্র মদিনা শরীফ, সেখান থেকে সংক্ষিপ্ত করে এক খণ্ডে ছেপেছে। ওই মারিফুল কোরআনের সুরায় বাকারার 41 নম্বর আয়াতের তাফসির খুললে দেখবেন পরিষ্কার লেখা আছে শিরোনাম দিয়ে, মৃত্যু ব্যক্তির ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে খতমে কোরআন, তাসবিহ তাহলিল দোয়া ওযিফা সম্পূর্ণ হারাম, যে পড়ায় সেও হারাম কাজ করে, যে পড়ে সেও হারাম কাজ করে, যেহেতু পয়সার জন্য পড়ে এজন্য যে পড়েছে সেই কোনো সওয়াব পায় নাই, যখন সে কোনো সওয়াব পাইল না তাহলে সে আপনার আব্বা আম্মা মৃত্যু হয়ে গেল যাদের, তাদের জন্য কি সওয়াব পৌঁছাবে, পরিষ্কার বইতে লেখা আছে। অথচ মানুষ এগুলো সওয়াবের কাজ মনে করে। ঠিক এরকম ভাবে ইসলামের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তাজকিয়াতুন নুফুস, আত্মশুদ্ধি, এটাকে কেউ অস্বীকার করতে পারে না। কিন্তু সেই তাজকিয়াতুন নুফুসকে বয়ান করতে গিয়ে যদি বলা হয় যে প্রচলিত পীর মুরিদি সেই তাজকিয়াতুন নুফুস, বর্তমান তাসাউফের যে নামে যে তরিকা চালু হয়েছে এইগুলোই সেই তাজকিয়াতুন নুফুস, তাহলে আমাদের সেক্ষেত্রে আপত্তি আছে। আমরা এজন্য আগে তাজকিয়ার অর্থ আলোচনা করব। জাক্কায়ু জাক্কি তাজকিয়াতান, কোন জিনিসকে পরিচ্ছন্ন করা, ময়লা থেকে পরিষ্কার করা, কাপড়ে ময়লা লাগলে এটাকে সাবান দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, এরকম ভাবে যেই কোন জিনিসের ময়লা পরিষ্কার করা, পরিচ্ছন্ন করার নাম আরবিতে তাজকিয়া। যেমন মনে করুন আপনি একটা বিল্ডিং, পুরাতন বিল্ডিং এ রং করবেন, রং করার পূর্বে পুরাতন বিল্ডিং এর রংটাকে ঘষে মেজে পুরাতন রংটাকে ফেলে দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, এটার নাম তাজকিয়া। এরপরে নতুন কালার করা হয়। ঠিক তেমনি ভাবে ইসলামেও মূলত তাজকিয়া অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। যদি আমরা কালেমাতু শাহাদার দিকে লক্ষ্য করি এখানেও তাজকিয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা অংশ হল তাজকিয়া। লা ইলাহা মানে কোন ইলাহা নাই, এটা দ্বারা সব কিছুকে পরিষ্কার করে দেওয়া হল। এরপরে নতুন কালার ইল্লাল্লাহ, তার মানে হচ্ছে লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কোনো ক্ষমতার মালিক নাই, কোনো আইন বিধান দেওয়ার মালিক নাই, সম্পূর্ণ বর্জন করে কোন সন্তান দেওয়ার মালিক নাই, মুশকিল কুশা নাই, হাজত রওয়া নাই, অন্তরের খবর জানার কেউ মালিক নাই, একমাত্র যিনি আমার মকসুদ পূরণকারী, একমাত্র যিনি আমার অন্তরের খবর জানেন, একমাত্র যিনি আমার সন্তানদাতা, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা, আমাকে যে লালন পালন করেন, সৃষ্টি করেছেন, আমার জীবনের সব ভালো মন্দ যিনি দেখেন, তিনি একমাত্র আল্লাহ। তিনি একমাত্র কে? লা ইলাহা, কেউ নাই, একমাত্র আছেন কে? লা ইলাহা, আমাকে হেদায়ত দেওয়ার মালিকও কেউ নাই, হেদায়ত দেওয়ার মালিক কে? লা ইলাহা, কেউ নেই, ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। এরকম ভাবে এইটার নাম হল তাজকিয়া। তাজকিয়া পরিচ্ছন্ন করা। কোরআনুল করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরায়ে বাকারার ভিতর উল্লেখ করেছেন এক জায়গায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খানায় কাবা নির্মাণ করলেন, নির্মাণ করার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, সেই দোয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করার পরে যে দোয়াগুলো করেছিলেন তার মধ্যে একটা দোয়া এটা, রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম মিনহুম, হে আমাদের রব, আপনি আমার সন্তানদের মধ্যে একজন রসুল পাঠান, মিনহুম, তাদের থেকেই, আমার সন্তানদের থেকেই। এতে বোঝা গেল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ না ফেরেশতা। ইব্রাহিম সালাম পরিষ্কার দোয়া করেছেন যে আমার সন্তানদের মধ্য থেকে রসুল পাঠান। ইনশাআল্লাহ এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, আপনারা মনে করাই দিবেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ কিনা, বর্তমানে এ নিয়ে আলোচনা হচ্ছে। যদি বলেন যে না আল্লাহর রসুল মানুষ না তাহলে খুশি। এরপরে প্রশ্ন আসবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি মাটির তৈরি আর নূরের তৈরি, যদি বলেন মাটির তৈরি তাহলে খুশি হতে পারে না, যদি বলেন নূরের তৈরি তাহলে খুশি, আরো যদি বলতে পারেন আল্লাহর জাতের নূরের তৈরি মহা খুশি। এইভাবে যদি বলতে পারেন আল্লাহর নবী সব জায়গায় হাজির নাজির, আল্লাহর নবী মিলাদ মাহফিলে হাজির হয়ে যান সব দেখেন, মহা খুশি। আর যদি এর ব্যতিক্রম বলেন তো বলবে যে লোকটা গোমরা হয়ে গেছে, ওহাবি হয়ে গেছে। এই জন্য এটা ক্লিয়ার থাকতে হবে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মানুষ হন তো মানুষ না হলে কি হবে, হয়তো বলবেন ফেরেশতা আর নয়তো বলবেন আল্লাহ। কারণ মানুষ যদি হয়, মানুষ হলে অবশ্যই তাকে মাটির তৈরি হতে হবে, আর যদি মাটির তৈরি না নূরের তৈরি, তা নূরের তৈরি হয়তো বলবেন ফেরেশতারা যে নূর দিয়ে তৈরি সেই নূরের তৈরি, ফেরেশতারা যে নূরের তৈরি সেই নূর দিয়ে তৈরি যদি বলা হয় তাহলে আল্লাহর নবীর মর্যাদা বড় হবে না ছোট হবে আরো? কারণ ফেরেশতারা শ্রেষ্ঠ মাখলুক নয়, শ্রেষ্ঠ মাখলুক কারা? আর যদি বলেন আল্লাহ তাআলা যেই নূর দিয়ে তৈরি, আল্লাহ তাআলা যেই নূর সেই নূরের থেকেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তৈরি হয়েছেন এবং এইটাই এরা বলতে চায়, তাহলে অবশ্যই আল্লাহর জাতি নূর থেকে একটা অংশ বিচ্ছিন্ন করা লাগে মাসব, আল্লাহর নূর থেকে বিচ্ছিন্ন হয়েছে, বিচ্ছিন্ন হয়ে তারপরে সেটা দিয়ে আল্লাহর নবীকে তৈরি করা হয়েছে, এরপরে আরো কিছু তৈরি করা হয়েছে। এবং সেইটাই বলে খোদার নূরে নবী পয়দা, নবীর নূরে সবই পয়দা। এবং এইখান থেকে সূত্র ধরে এই আকীদা যে যত কল্লা তত আল্লাহ, আল্লাহ সব কিছুর মধ্যে মিশে আছে, আল্লাহ তালার ভিন্ন কোন অস্তিত্ব নেই, এই সব কিছুর মূল হচ্ছে এই আকীদের উপরে। এই জন্য আমরা ইনশাল্লাহ এটার উপর বিস্তারিত আলোচনা করব, এটা আজকের আলোচ্য বিষয় ভিন্ন, শুধু ইঙ্গিত দিয়ে রাখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল্লাহ এক ও একক, তার কোন অংশ নেই, তার সমতুল্য কেউ নেই, লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার কোন কুফু নেই, সমকক্ষ সমতুল্য কেউ নেই, তিনি আল্লাহ, বাকি সব হচ্ছে মাখলুক। মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকের নাম মানুষ, আর এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই একটা দুইটা স্তর তৈরি, একটা খালেক আর একটা মাখলুক, একটা স্রষ্টা আর একটা কি সৃষ্টি, সৃষ্টির মধ্যে সর্বোচ্চ স্থান যেটা সেটা হলো আমার নবীজির জন্য। এখন আপনি যদি এখান থেকে উপরে যান তাহলে যাবেন কোথায়? আল্লাহর কাছে। আল্লাহর সঙ্গে মিলাইলে এটার নাম শিরিক। এটার নাম কি? শিরিক মানে আল্লাহর সঙ্গে অংশীদার করে দেওয়া, মিলাই দেওয়া। এইভাবে শিরিকে লিপ্ত হচ্ছে মানুষ। এরপরে আল্লাহর নবী হাজির নাজির, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে আল্লাহর একদল ফেরেশতা আছে যারা পৃথিবীতে বিচরণ করে, এবং যেখানে আল্লাহর নবীর প্রতি দুরুদ শরীফ পড়া হয় সেই দুরুদটাকে নবীজির কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। এবং এটা দেখবেন যারা নবীজিকে হাজির নাজির বলে চিৎকার মারে, তারাও যখন মিলাদের সাথে দোয়া করে তখন বলে কি, আল্লাহ আমাদের দুরুদ সালাম সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। কি সুন্দর করে বলে, সুরে সুর দিয়ে বলে না, সুন্দর করে বলে। আপনারা তখন ধরেন না কেন যে ভাই আপনারা বললেন আল্লাহ নবী হাজির নাজির সম্মানে দাঁড়াই গেলেন, এখন আবার সোনার মধ্যে পৌঁছে দেবে কি জন্য? আল্লাহ নবী নিজেই শুনে গেলেন, দেখে গেলেন, আবার পৌঁছাবার কি প্রয়োজন? এই জন্য এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ স্বতন্ত্রভাবে আলোচনা করবো, কারণ এর উপরে যথেষ্ট হাদিস আছে। আল্লাহ নবীর সাহাবিরা নবীকে দেখলে দাঁড়াইতেন না, হাদিসে পরিষ্কার আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর দশ বছর খেদমত করেছেন, দশ বছর সবসময় সঙ্গে থাকতেন, তিনি একটা হাদিস বয়ান করে, হাদিসটা মিশকাতে আছে, বাবুল কিয়াম একটা অধ্যায় ওখানে আছে, হাদিসটা কি সুন্দর করে বলেছেন, লাম ইয়াকুন শখসুন আহাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবীদের কাছে আল্লাহর নবীর চেয়ে বেশি প্রিয় আর কেউ ছিল না। এই ভূমিকা কেন দিলেন? এটা ভূমিকা, আসল কথা সামনে বলবেন। এই ভূমিকা দিলেন কি জন্য? যারা আজকে আল্লাহর নবীকে হাজির নাজির বলে দাঁড়াইয়া যায় তারা নবীর মহাব্বতে কাজটা করে, নবীজির মহাব্বত, এমনকি সাহাবিদের চেয়েও বেশি মহাব্বত। সেই জন্য উনি ভূমিকা দিলেন, লাম ইয়াকুন শখসুন আহাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবীদের কাছে আল্লাহর নবীর চেয়ে আর প্রিয় কেউ ছিল না। তাদের স্ত্রী সন্তান, ব্যবসা বাণিজ্য, তাদের জীবন, তাদের মান মর্যাদা সব কিছুর চেয়ে তারা বেশি ভালোবাসতেন কাকে? আল্লাহ রসুলকে ভালোবাসতেন বেশি। এরপরে বললেন, ওয়াকানু ইদা রাউহু, সাহাবায়ে কেরাম যখন আল্লাহর রসুলকে দেখতেন, লাম ইয়াকুমু, তখন তারা দাঁড়াইতেন না। কি করতেন না? কেন দাঁড়াইতেন না? লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিকা, কেননা তিনি, তারা সাহাবায়ে কেরামরা জানতেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অপছন্দ করেন। তাহলে পরিষ্কার হয়ে গেল, আল্লাহর নবীর জীবদ্দশায় স্বয়ং আল্লাহর নবী যখন সাহাবীদের মজলিসে উপস্থিত হতেন, তখন সাহাবায়ে কেরামরা দাঁড়াতেন না। কেন? আল্লাহ নবী পছন্দ করতেন না এটাকে, জন্য। আর এখন মৃত্যুর পরে যারা দাঁড়ায়, তারা হয়তো আল্লাহ নবীর সাহাবীদের চেয়ে আল্লাহ নবীকে বেশি ভালোবাসে, নতুবা শয়তানের মুরিদ, ঠিক কিনা? আর আল্লাহর নবীর সাহাবীদের চেয়ে বেশি আল্লাহ নবীকে ভালোবাসার দরজা বন্ধ করে দিয়েছেন, সে কথা আগেই বলেছেন। কাজে দ্বিতীয়টাই নির্ধারিত, দ্বিতীয়টা বোঝেন নাকি? এরকম ভাবে আল্লাহ নবীর আরো সাহাবীদের আরো বয়ান আছে। আল্লাহর নবী একবার সাহাবীদের মাঝে আসলেন লাঠি ভর দিয়ে, ফাকুমনা লাহু, আমরা নবীর সম্মানার্থে দাঁড়িয়ে গেলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুমু, তোমরা আমাকে দেখলে দাঁড়াইও না। কামা ইয়াকুমুল আজিমু, যেমনি ভাবে আজমিরা একজন অপরজনকে তাজিম করে, ইয়াজিমু বাদুহুম বাদান, একজন অপরজনকে দাঁড়িয়ে তাজিম করে, তোমরা আমাদেরকে, আমাকে এরকম ভাবে দাঁড়াইবা না, তোমার আমার জন্য দাঁড়িয়ে সম্মান করা দরকার নেই, দাঁড়াইবা না। তাহলে বুঝা গেল যে আল্লাহর নবী নিজে এটাকে অপছন্দ করতেন, নিষেধ করেছেন। এরপরে মিশকাতে আরো একটা হাদিস গুরুত্বপূর্ণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আইয়াতামাসসাল লাহুর রিজালু কিয়ামান, যেই ব্যক্তি পছন্দ করে, খুশি হয় যে লোকেরা তার জন্য দাঁড়িয়ে থাকুক, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেজন্য তার নিজের ঠিকানা জাহান্নাম নির্ধারণ করে নেয়। কি কঠিন অবস্থা! এই হাদিসগুলো সব মিশকাত, যেটা আলিয়া কওমিয়া সব মাদ্রাসা পড়ানো হয়, এই কিতাবে বাবুল কিয়াম একটা অধ্যায় আছে, সেখানে এই হাদিসগুলো আছে, আরো কিছু হাদিস আছে। যাই হোক, আমি আলোচনা করছিলাম যে এরকম ভাবে শয়তান বড় চালাক, যে মানুষ যদি পাপ করে এতে সে খুশি হয় না, পাপটা যদি বেদাতের মাধ্যমে করে, সওয়াবের কাজ মনে করে করে, তাহলে খুশি হয়। কি জন্য? এগুলো যেহেতু সওয়াবের কাজ মনে করে করা হচ্ছে, এই জন্য কেউ তওবা করবে না। তাজকিয়া আলোচনা হচ্ছিল যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে স্পষ্টই বলেছেন, যেটা আলোচনা হচ্ছিল, রব্বানা, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা আবআস ফীহিম রাসূলাম মিনহু, হে আমাদের রব, আপনি আমার সন্তানদের মধ্যে একজন রসুল পাঠান, মিনহুম, তাদের থেকে। কারণ রসুল যদি মানুষ না হন, ফেরেশতা হন, ফেরেশতারা খাওয়া দাওয়া করে না। আমার সন্তান খাওয়া দাওয়া করার জন্য আল্লাহর কি হুকুম আছে? শিখবে কোত্থেকে? ফেরেশতারা পেশাব পায়খানা করে না, আল্লাহর নবী শিখবেন কোত্থেকে? এরকম ভাবে ফেরেশতারা ঘুমায় না, ঘুমের কি তরিকা? ফেরেশতাদের ক্ষুধা লাগে না, কামাই রোজগার দরকার নাই, এগুলো শিখবে কার থেকে? এই জন্য এমন একজন রসুল পাঠান যিনি তাদের থেকেই একজন হবেন। এরপরে বললেন, যার কাজ কি? কাজ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিক, প্রথম কাজ হল আপনার আয়াতকে তিনি তেলাওয়াত করবেন, কোরআনের আয়াত তেলাওয়াত করবেন। বুঝা গেল, তেলাওয়াত করারও সব আছে। এক নম্বর কাজ তেলাওয়াত করা, ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াতকে তেলাওয়াত করে আপনার এই ঘরকে আবাদ করবে, আমার সন্তানদেরকে কোরআন শিখাবে, আয়াত শিখাবে। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এবং কিতাব ও হিকমতের তালিম করবে, তালিম দিবে। বুঝা গেল, তালিম লাগবে। তিন নম্বর কাজ হল, এটা গেল চার নম্বর কাজ তালিব কিতাব ও হেকমা, এখানে দুইটা বিষয় বলা হয়, কেউ বলছেন একটা বিষয় আছে ওটা আমি আলোচনা করছি না। চার নম্বর কাজ হল ওয়ুজাক্কিহিম, এবং তাজকিয়া করবেন, তাদেরকে তাদের আত্মাকে শুদ্ধ করবেন, পরিচ্ছন্ন করবেন। এটা চার নম্বর শেষে চলে গেল। এখানে দেখেন আল্লাহু আকবার, আল্লাহর কালাম। আমি এই জন্য বলেছি যে তাজকিয়া কাকে বলে, পরিচ্ছন্ন করা। উদাহরণ দিয়েছিলাম যে একটা পুরাতন বিল্ডিং এ রং করতে হলে আগে ঘষে মেজে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক কিনা? কিন্তু এখানে তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যে ওয়ুজাক্কিম গেছে শেষে, আগে আসলো কোরআন তেলাওয়াত করবে, কিতাব ও হিকমতের তালিম দিবে, তো তালিম দেওয়া মানে নতুন কালার করা, তো দোয়ার মধ্যে ইউজাক্কিম গেল শেষে, তো শেষে তো তাজকিয়া হয় না, তাজকিয়া হয় আগে। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এই আবেদন কবুল করেছেন, কবুল করে উত্তর দিলেন যেটা, সেটা দুই তিন জায়গায় আছে কোরআনে। এক জায়গায় আছে সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ তাআলা বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন إذ بعث فيهم رسولا من أنفسهم لقد من الله على المؤمنين الله تعالى مؤمن در প্রতি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, ইহসান করেছেন। কি দিয়ে ইহসান করলেন? إذ بعث فيهم رسولا منهم যে তাদের মাঝে একজন রাসূল পাঠিয়েছেন, من أنفسهم তাদের মধ্য থেকেই, তাদের মধ্য থেকে মানুষের থেকেই, মিন আনফুসিহিম তাদের মধ্য থেকেই একজন রসুল পাঠিয়েছেন। এটা আরো ক্লিয়ার করে দিল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মানুষ না ফেরেশতা? না আল্লাহ, অবশ্যই মানুষ। এরপরে যে বিষয়টা আসলো, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যার কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদের প্রতি আল্লাহর আয়াত তেলাওয়াত করবেন, আল্লাহর আয়াত তেলাওয়াত করে ঘষবেন মাজবেন, ঘষতে মাজবে না, সে ঘষবেন কি দিয়া? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এরপরে ওয়ুজাক্কিহিম, ঘষে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, তাদের আত্মাকে শুদ্ধ করবে। ইউজাক্কিহিম আগে চলে আসলো, ইব্রাহিমের দোয়াই ছিল কোথায়? শেষে। ইব্রাহিমের দোয়া আল্লাহর দেওয়া, দোয়ার দেওয়া, দোয়ার মধ্যে ইউজাক্কিহিম শেষে, আল্লাহর দেওয়ার মধ্যে ইউজাক্কিহিম চলে আসলো আগে। ওয়ুজাক্কিহিম তাদের আত্মাকে পরিচ্ছন্ন করবে, কারণ পরিচ্ছন্ন আগে করতে হবে, এরপরে নতুন কালার হবে। ওয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, কিতাব ও হিকমতের তালিম দিবে, নতুন রং করবে, কিতাব ও হিকমতের তালিম দিয়ে নতুন রং করবে। তাহলে তাজকিয়ার আয়াত পাওয়া গেল। কোরআনুল করিমের সূরায়ে জুমার 2 নম্বর আয়াতেও একই রকম আল্লাহ বলছেন والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته والذي بعث في الأميين তিনি আল্লাহ যিনি উম্মীনদের মধ্যে একজন রসুল পাঠিয়েছেন, মিনহুম তাদের থেকেই, এই কথাটা বারবার আসতেছে, মিনহুম যাতে করে আল্লাহর রসুলকে মানুষেরা ফেরেশতা না ভাবে, আল্লাহ না ভাবে, এই জন্য কালিমাতুস শাহাদার মধ্যেও এই সাক্ষী দেওয়া জরুরি, যাতে করে কেউ আল্লাহ না ভাবে, কি বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, তারপরে কি, আব্দুহু ওয়া রাসূলুহু, আল্লাহর আব্দ, আল্লাহর গোলাম, না আল্লাহ, এই সাক্ষী না দিলে কেউ ইসলামে প্রবেশই করে না। আল্লাহু আকবার, এখানেও ক্লিয়ার হয়ে গেল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গোলাম ছিলেন, কি ছিলেন, আল্লাহর গোলাম, গোলাম, তবে কার গোলাম, আমরাও কার গোলাম, সবাই আল্লাহর গোলাম, ইয়াকা নাবুদু, আমরা তোমারই গোলামি করি, আমরা কোনো খাজা বাবার গোলাম না, কোনো গাজা বাবার গোলাম না, কোনো পীর বাবার গোলাম না, গোলাম কার, আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন যে তুমি যত বড়ই হও সব আল্লাহর দরবারের ফকির, কার দরবার ফকির, কোরআন স্পষ্ট আয়াত, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে দুনিয়ার মানব সকল, সমস্ত মানুষকে বলা হচ্ছে, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির, কার দরবারে ফকির, সব ফকির, সব ফকির বললে কেউ বাদ আছে, সব ফকির কার দরবারে? ফকির কাকে বলে? ভিক্ষুক। কেন ভিক্ষুক বলা হল? দুনিয়ার ভিক্ষুকেরা একজন ভিক্ষুক আর একজন ভিক্ষুকের কাছে ভিক্ষা চায় না, কারণ জানে আমিও যেমন ভিক্ষুক সেও তেমন কি ভিক্ষুক। একজন ভিক্ষুক কি করে আমাকে ভিক্ষা দিবে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান্নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। তোমাদের পীর ফকির না বাদ আছে? পিসা বাদে, নাস বলতে কেউ বাদ আছে নাকি? আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। তোমাদের পীর বি ফকির, মুরিদ বি ফকির, ইমাম বি ফকির, মুক্তাদি বি ফকির, তোমাদের খাজা বি ফকির, গাজা বাবাও ফকির, ল্যাংটাওয়ালাও বি ফকির, মাজারওয়ালাও ফকির, দরগাওয়ালাও ফকির, দুর্গাওয়ালাও ফকির। আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। কার দরবারে ফকির? এবারে ধনী কে? আল্লাহু হুয়াল গনিউল হামিদ, ধনী হচ্ছেন একমাত্র আল্লাহ। একমাত্র কে? আল্লাহ। ওই যে কাহিনী গল্প আছে যে এক চোর একে এক ভিক্ষুক সুলতান মাহমুদ গজনবীর কাছে গেছিল ভিক্ষা করার জন্য রাতের বেলায় নিরিবিলি। তো রাতের বেলায় উনি গিয়ে দেখে যে উনি যে হাত পেতে আছেন তো আছেনই, আর নামান না। চোরা ভিক্ষুক মনে করলো যে দেখি কতক্ষণ পরে হয়তো আসবে, দেখে না সারা রাত কেটে যাচ্ছে, বিরক্ত হয়ে চলে গেল। সকালবেলা গেল যে হুজুর আমি আসছিলাম আপনার কাছে ভিক্ষা চাওয়ার জন্য, দেখলাম যে আপনি আমার চেয়ে বড় ভিক্ষুক, কারণ আমি যদি কারো কাছে হাত পাতি না পাই আরেক জায়গায় চলে যাই, আর আপনি এই যে হাত পেতে থাকলেন তো থাকলেন, আর নামান না, বিরক্ত হয়ে চলে গেলাম। তবে একটা জিনিস আমি বুঝতে পারছি, আপনার মতো ব্যক্তি যার কাছে ভিক্ষা চায় সে অনেক বড়, আমি আপনার কাছে ভিক্ষা চাবো না, আমি আপনি যার কাছে ভিক্ষা চান তার কাছে ভিক্ষা চাবো, আপনি তার ঠিকানাটা বলে দেন। এবারে সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ তিনি বললেন যে হ্যাঁ ঠিকই বুঝেছ, আমি যার কাছে ভিক্ষা করি তিনি আমার চেয়ে অনেক বড়, আমার সঙ্গে তুলনাই হয় না। তিনি সে যিনি ভিক্ষা চাইলে খুশি হয়, আমরা ভিক্ষা চাইলে বিরক্ত হই, আর তিনি ভিক্ষা চাইলে খুশি হন। বরং তিনি যদি অন্য কারো কাছে ভিক্ষা চায় তো নারাজ হন, তার কাছে চাইলে খুশি হয়। তিনি যিনি বলছেন আল্লাহ সব ফকির, একমাত্র তিনি ধনী। আয়াত শুনে দিল, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারে ফকির। আল্লাহু হুয়াল গনিউল হামিদ, একমাত্র ধনী হচ্ছেন কে? আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজেই তার কাছেই চাইতে হইবে, এটা হলো তাজকিয়া, যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সবকিছু দেওয়ার মালিক, আমরা সবাই তার গোলাম। ইয়াকা নাবুদু, এই জন্য বলছি বারবার যে কথাটা আসতেছে, ইয়াতলু আলাইহি রাসূলাম মিনহুম, আপনি একজন যিনি আল্লাহ রাসূল পাঠিয়েছেন একজন তাদের থেকেই, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদের উপরে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করবেন। প্রথম কাজ তেলাওয়াত, কারণ ঘষতে মাজতে তো র্যাত মারতে হবে, সে র্যাতটা মারবে কি দিয়া? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আয়াতের মাধ্যমে তেলাওয়াত করে, ওয়ায়ুজাক্কিহিম, তাদের আত্মাকে শুদ্ধ করবে, পরিচ্ছন্ন করবে, সব কিছুতে মুক্ত করবে, এরপরে নতুন রং করবে, সেটা কি? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব ও হিকমার তালিম দিবে। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, সূরা জুমা 2 নম্বর আয়াত। এই আয়াতগুলো তো পরিষ্কার হয়ে গেল তাজকিয়ার কত গুরুত্ব। কোরআনুল করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলাম যে 7টা কসম করে সূরায়ে আশ-শামসের ভিতর বলেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয়ই সফল হয়েছে সে ব্যক্তি, যাক্কাহা, যে নিজের আত্মাকে শুদ্ধ করল। এই আয়াতের অনেকে ভুল ব্যাখ্যা করে, জাক্কার জন্য আরেকজন লাগবে, এখানে তারকিব করতে হবে, আরবি তারকিব না বুঝতে তো করার কিছু নেই। মান ইসমে মওসুলা, যাক্কাহা, যাক্কা ফেল, জমির হুয়া ফাইল, হা মাফউল, আরবি গ্রামার যারা বুঝবে এইটা মিলে জুমলা হইয়া তারপরে সেলা, তো সেলার মধ্যে একটা জমির লাগে যে জমিরটা ফেরে মওসুলার দিকে। তো এখানে মান হল মওসুল, আফলাহার ফাইল, আফলাহা মান, সফল হচ্ছে ওই ব্যক্তি, জাক্কাহা যে ব্যক্তি শুদ্ধ করলো নফসকে। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল যে নিজের আত্মাকে শুদ্ধ করবে, এটার দিকে লাগাইল কি যে আত্মাকে শুদ্ধ করতে আরেকজন লাগবে, জাক্কা ইউজাক্কি তাজকিয়া আরেকজন লাগবে। সেটা আছে, তাজকিয়া কেমনে করবে সেটা এখানে আয়াতেও আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহ পাঠাইলেন তাজকিয়া কোরআনের মাধ্যমে, কিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, এখানে বলা আছে এটা, ইউজাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবীন। এইভাবে আল্লাহ তারা পরিষ্কার করে দিলেন তাজকিয়ার বিষয়টাকে, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই তাজকিয়াই মা হলো যে নিজের আত্মাকে সমস্ত কলুষতা থেকে মুক্ত করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এ বিষয়ে কিছু আলোচনা করেছেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তা'রুদুল ফিতান আলাল কুলুব কা'রুদুল হাসীর উদান উদান। চাটাই তৈরি করতে যেমন খেজুরের চাটাই, যেগুলো খেজুর পাতার, একটার সঙ্গে আরেকটা জোড়া দেয়, এরকম ভাবে মানুষের অন্তরের উপরে, অন্তরের মধ্যে ময়লা গুনা ফেতনা বলা হয়েছে, ফেতান গুনাহের কালিমা একটার পর একটা যোগ হতে থাকে, যেমন ভাবে চাটাইয়ের একটার সাথে আরেকটা যোগ হতে থাকে পাতা বা লাকড়ি। বিআইয়ি কলবিন উশরিবা নুকিতাত ফিহি নুকতাতান সাওদা, যে অন্তরটা গ্রহণ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে, এবং এই কালো দাগ পড়তে পড়তে একসময় কি হয়ে যায়, পুরো অন্তরটা কালো হয়ে যায়। ওয়া আইয়ু কলবিন আনকারাহা, আর যে কলব এটাকে কবুল করে না, গ্রহণ করে না, এটাকে বের করে দেয়, নুকিতাত ফিহি নুকতাতান বাইদা, তার অন্তরটা সাদা হয়ে যায়, সাদা একটা দাগ পরে সাদা হয়ে যায়। হাত্তা তাউদ আল কলব আলা কলবাইনে, এভাবে মানুষের অন্তরটা দুইটা অন্তরে রূপান্তরিত হয়, হয়তো একেবারে কালো হয়ে যায়, নতুবা অন্তরটা পরিচ্ছন্ন হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, যেটা বুখারীতেও আছে, লম্বা হাদিস, সেই হাদিসের এক পর্যায়ে গিয়ে বললেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, জেনে রাখো নিশ্চয় দেহের মধ্যে একটা গোস্তের টুকরো আছে, মুদগা এই পরিমাণ গোস্তকে বলা হয় যেটা মুখে নিয়ে চাবানো যায়, একটা গোস্তের টুকরো আছে। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যখন সেই গোস্তের টুকরোটা ঠিক থাকে পুরা দেহটা ঠিক থাকে। ওয়াইদা ফাসাদাত, আর যখন ওই গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন সেটা হচ্ছে কলব। কোরআনুল করিমে এই কলব সম্পর্কে অনেকগুলো আয়াত আছে, আমরা দেখব হাদিসে আরো একটা আছে, ইন্না হাদিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইদা আসাবাহুল মাউ, লোহায় যখন পানি লাগে তখন যেমন লোহা কি হয় জং ধরে, ঠিক এরকম ভাবে অন্তরটাও এরকম ভাবে জং ধরে, গুনা যুক্ত হয়, কালিমা যুক্ত হয়। কোরআনুল করিমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 74 নম্বরে বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, যে তোমাদের অন্তরের পরে কাসাত শক্ত হয়ে গেছে, এটা হয়তো পাথরের মতো অথবা আরো তার চেয়ে কঠিন। এটা ব্যাখ্যা দিন আল্লাহ তাআলা কেমনে, ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাথরের মধ্যে এমন কিছু পাথর আছে যেগুলোর থেকে আনহার নহর সমূহ প্রবাহিত হয়, পরে আল্লাহর ভয়ে ক্রন্দন করে এবং তারপরে নহর প্রবাহিত হয়। ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাতু ফায়াখরুজু মিনহুল মা, আর পাথরের মধ্যে কিছু আছে এরকম যেগুলো চিরে যায় এবং তার থেকে পানি বের হয়, আর যেগুলো পানি বের হয় না একটু শক্ত, ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, কিছু আছে এরকম যা আল্লাহর ভয়তে গড়িয়ে পড়ে, উপর থেকে গড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা বলছেন, আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন সূরা বাকারার 74 নম্বর আয়াত। এখানে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা মানুষের কলবকে অন্তরগুলোকে পাথরের সঙ্গে তুলনা করেছেন বা তার চেয়ে আরো কঠিন বলে আখ্যায়িত করেছেন। আমরা এবারে মানুষের কলবকে নিয়ে আলোচনা করব, কলবটা কয় রকম হতে পারে। মানুষের কলবকে আমরা সাধারণত তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আল কলবুল মারিয়ত, রোগাক্রান্ত কলব, যে কলবটা রোগী। আরেকটা হতে পারে আল কলবুল মাইয়েত বা কলবুল মাখতুম, আরেকটা হল আল কলবুল সালিম। তিন প্রকারের কলব, মানুষের কলব কয় প্রকার? প্রথম তিন প্রকার। প্রথম প্রকার আমরা সালিমকে নিয়ে আগে আলোচনা করব, তারপরে শেষের দিকে আসব। আল কলবুল সালিম, এটা সূরা শোয়ারা এর 88-89 নম্বর আয়াতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া লা বানুন, সেদিন এমন একদিন, কিয়ামত সম্পর্কে আলোচনা হচ্ছে, যে লা ইয়ানফাউ মালুন ওয়া লা বানুন, যেদিন কোন মাল সম্পদ বা সন্তান কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে যে ব্যক্তি আল্লাহর কাছে আসবে বেকালবিন সালিম, কলবে সালিম নিয়ে আসবে। কলবে সালিম, যে কলবের মধ্যে রোগগুলো নাই, রোগগুলো আমরা আলোচনার সামনে আসতেছি ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার কলব আল কলবুল মাইয়িত বা কলবুল মাখতুম। কোরআনের শুরু দিকে আছে, খতাম আল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা ওদের অন্তরে মোহর একে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। আল কলবুল মাখদুম, এটাকে তবা আল্লাহ বলা হয়েছে অন্য জায়গায়, যেখানে কলবের বা মোহর লাগিয়ে দেওয়া হয়েছে নিজেদের আমলের কারণে। অর্থাৎ তারা গুনাহ করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে যখন আর তাদের হেদায়েত পাওয়ার কোনো সুযোগ নেই, আল্লাহ তাআলা তখন তাদের কৃত কার্যের কারণে তাদের অন্তরে মোহর একে দিয়েছেন। তাহলে আর এক প্রকার অন্তর, তাহলে একদিকে কলবুল সালিম আর একদিকে আল কলবুল মারিয়ত। তিন নম্বর হল যেটা কলবুল মাখতুম, আর একটা হল কলবুল মারিয়ত, রুগ্ন কলব। কোরআনুল করিমে এ সম্পর্কে আয়াত আছে, যেমন সূরা বাকারার 10 নম্বর আয়াতে বলা হয়েছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, ওদের অন্তরে রোগ আছে, রোগ। ফি কুলুবিহিম মারাদ, ওদের অন্তরে মরদ আছে, রোগ আছে, রোগ। মারাদ মানে কি? রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা ওদের মরদকে, ওদের রোগকে আরো বৃদ্ধি করে দিয়েছেন। এমনিভাবে সূরা মায়দার 52 নম্বর আয়াতে আছে, ফাতাওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দায়রা, ফাতাওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, তুমি দেখবে ওই সমস্ত লোকদেরকে যাদের অন্তরে মরদ আছে, রোগ আছে, যাদের অন্তরে রোগ আছে, তাদেরকে দেখবে ইউসারিউনা ফীহিম, ওরা ওদের মাঝে দৌড়ে যাবে, মুনাফিকদের কাতারে। তারা মুনাফিকদের লিডারদের সাথে গিয়ে মিশে তারা বলে যে আমাদের ভয় হচ্ছে কোনো বিপদ আপদ আমাদের উপর এসে পড়ে কিনা। এরকম ভাবে কোরআনের সূরা আহজাবের 60 নম্বর আয়াত আছে, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়ালমুরজাফুনা ফিল মাদিনাতি, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, যদি মুনাফিকুনরা বিরত না থাকে, মুনাফিকরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করত, কি করত, ভিতর ভিতরে ক্ষতি করত, কুফফারদের কাছে কথা রটাইত, নিজেরা মন গড়া কথা তৈরি করত। এরকম ভাবে আল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, এবং যাদের কলবে রোগ আছে, মরদ আছে, রোগ, ওয়াল মুরজাফুনা ফিল মদিনা, এবং যারা মদিনার মধ্যে অপপ্রচার করে, গুজব রটায়, গুজব ছড়ায়। দেখবেন যে এখনো অনেক লোক আছে যারা আমাকে চিনে না, কোনো সব বক্তব্য শুনে নেয়, কারো মাধ্যমে শুনেছে, খবর লাগাই দেয় কি উনি আহলে হাদিস, এই যে কথাগুলো বলে, আমার কোনো লেকচারে, আমার কোনো বক্তব্যে, আমার কোনো আমলে কেউ প্রমাণ করতে পারবে যে আমি আহলে হাদিস? প্রচার করে আহলে হাদিস হয়ে গেছে এমন লোক যারা আমাকে চিনেও না, জানেও না, এইভাবে প্রচার করে, এগুলোকে বলা হয় গুজব, অপপ্রচার। এগুলো কারা করে? যাই হোক, আমি সেগুলো পরে আলোচনা আসছি, শেষের দিকে আলোচনা আসবে এগুলো। ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, যাদের অন্তরে মরদ, এখন আলোচনা হচ্ছে মরদ, রোগ, রোগাক্রান্ত কলব, কোরআনে রোগের কথা বলা হয়েছে। ওয়াল মুরজাফুনা ফিল মদিনা, মদিনায় যারা গুজব রটায়, এই তিন প্রকারের লোকদের সম্পর্কে আলোচনা করেছেন এখানে, কলবের রোগ আছে তাদের, তাদের কথা আলোচনা আসলো রোগ সম্পর্কে। এরকম ভাবে আমরা দেখতে পাই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যেও এই বিষয়গুলো আছে। এখন আমরা তাহলে কলবকে তিনটা ভাগে পাইলাম, একটা হল আল কালবুল সালিম, আরেকটা আল কালবুল মাখতুম, আরেকটা হচ্ছে আল কালবুল মারিদ। কয়রকম হল? তিন রকম। আমরা কোন দলে পড়ি? মূলত আমাদের আলোচনা অন্যের জন্য, নিজের জন্য, আমি নিজের জন্য আলোচনা করছি, আমাদেরকে যারা ভালোবাসে, যারা আমাদের কথা শুনে, যারা দিনকে জানতে চায়, তাদের আমলের জন্য, যে আমাদের মধ্যেও যদি এরকম রোগ থাকে আমরা আগে নিজে পরিষ্কার করে নেব। কারণ যে কোনো আমল কবুল হওয়ার জন্য আমি বলেছিলাম যে কয়টা শর্ত? দুইটা শর্ত। কি কি? একটা ইখলাসুন নিয়াত, আরেকটা কি? মুতাবাতু সুন্নাহ। ইখলাসুন নিয়াত, নিয়াতটাকে সম্পূর্ণভাবে এক আল্লাহর জন্য খালেস করে নেওয়া। কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে, এটার নাম ইখলাসুন নিয়াত। এজন্য এর বিপরীতে আছে শিরিক। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, খালেস করে নেওয়া আল্লাহর জন্য, দিনকে খালেস করে নেওয়া। আপনারা ওই যে বাচ্চাদের থেকে হাদিসের মুখস্থ আছে, বাচ্চারা পড়ে, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তুমি তোমার দিনকে খালেস করো, খাঁটি করো। খাঁটি করবো কার জন্য? তোমার জন্য, তোমার নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট হবে। আর ইখলাস যদি না থাকে, যত বড় আমল করো নাজাত পাওয়া যাবে না। ওই যে হাদিসে তিনজনের কাহিনী পাওয়া যায়, একজন লোক বড় মুজাহিদ, জেহাদ করতে করতে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছে, একজন লোক বড় দানবীর, আল্লাহর রাস্তায় এমন কোন রাস্তা নেই যেখানে দান করে নাই, আর একজন আলেম, এলেম প্রচার করতে কোনো কার্পণ্যত করে নাই, দিন রাত সবসময় এলেম অর্জন করেছে, বিতরণ করেছে। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিন ব্যক্তিকে হাজির করবেন, জিজ্ঞেস করবেন বড় দানশীলকে, তুমি যে দান করেছ, তুমি, তোমাকে আমি অর্থ সম্পদ দিয়েছিলাম, ব্যাপক সম্পদের মালিক বানিয়েছিলাম, বলো তুমি সেগুলো কোন কাজে ব্যয় করেছ? সে বলবে, আল্লাহ তুমি যেই সমস্ত রাস্তায় ব্যয় করা পছন্দ করো, আমি এমন কোন রাস্তা বাকি রাখি নাই যেখানে ব্যয় করি নাই। মাদ্রাসা, মসজিদ, দিল্লা বোর্ডিং, রাস্তাঘাট, মুসাফিরখানা, এরকম ভাবে যত কিছু তুমি পছন্দ করো সব রাস্তায় ব্যয় করেছি। আল্লাহ তাআলা বলবেন যে না, তুমি তো এজন্য করো না, তুমি তো করেছো এগুলো এজন্য লোকেরা তোমাকে বড় দানশীল বলবে, এবং সেটা দুনিয়াতে বলা হয়েছে তোমাকে। এখন আমার কাছে কিছুই নাই, তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দুই নম্বরে ওই ব্যক্তি যে আলেম, এলেম অর্জন করলো কষ্ট করে, এই জানেন না যারা আলেম হয় কত কষ্ট করে করছে, এই সমাজে সাধারণত বড় লোকদের ছেলেরা মাদ্রাসায় পড়ে না, গরিবরাই পড়ে, এরপরে কত কষ্ট, ডালের পানি খেতে হয়, এরপরেও আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, তুমি, তোমাকে মেধা দিয়েছিলাম, এলেম দিয়েছিলাম, বলো কোন কাজে ব্যয় করেছ? সে বলবে, আল্লাহ তোমার দেওয়া এলেম আমি রাত দিন তোমার দিনের জন্য ব্যয় করেছি। আল্লাহ তাআলা বলবেন, না তুমি তো এই জন্য করেছিলে, লোকেরা তোমাকে বড় আলেম বলবে, বিদ্বান বলবে, ফকিহ বলবে, তো এটা তোমার দুনিয়াতে হাসিল হয়ে গেছে, এখন আর আমার কাছে পাওয়ার কিছুই নেই, তাকেও হুকুম দেওয়া হবে, তাকেও টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তিন নম্বর ব্যক্তি শহীদ, আল্লাহ তাআলা বলবেন, তোমাকে আমি শক্তি দিয়েছিলাম, কৌশল দিয়েছিলাম, বলো কোন কাজে ব্যয় করেছ? সে বলবে, আল্লাহ তোমার দেওয়া শক্তি, তোমার দেওয়া রণকৌশল আমি তোমার রাস্তায় ব্যয় করেছি, আমি জেহাদ করেছি, যুদ্ধ করেছি, এবং যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত আমার জীবনটা আমি তোমার রাস্তায় কোরবান করে এসেছি। আল্লাহ তাআলা বলবেন, না তুমি তো এজন্য করো নাই, তুমি তো এগুলো করেছিলে এজন্য যে যাতে করে তোমাকে বড় বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর প্রতীক, এরকম আরো কিছু বড় উপাধি দিয়ে তোমাকে দুনিয়াতে বড় টাইটেল দেওয়া হোক এজন্য করেছ, লোকেরা খুশি হোক, সেটা দুনিয়া তোমার হাসিল হয়ে গেছে, আমার কাছে পাওয়ার কিছুই নেই, তাকেও হুকুম দেওয়া হবে এবং তিনি হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এত বড় বড় কাজগুলো যারা করল, এরকম কাজ করা সহজ না, এরপরও তারা জাহান্নামে, কিসের জন্য? এখলাসের কমি থাকার কারণে। এই জন্য যে কোনো কাজ আমরা করব কাকে সন্তুষ্ট করার জন্য? অনেকে বই লেখে, এখন একটা বই দেখে আসলাম এখানে, বইটা লেখছে কাউকে খুশি করার জন্য, কোন একজন মানুষকে খুশি করার জন্য। এই যে বিষয়গুলো, একটা হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের জন্য কারো এসের জন্য, সেটা ভিন্ন বিষয়, অমুকের হুকুম পালন করার জন্য, তাকে খুশি করার জন্য আমরা বই লিখব, কাকে খুশি করার জন্য? কিতাব লিখব কাকে খুশি করার জন্য? তো যাই হোক, এই বিষয়গুলো আমাদের খুব খেয়াল রাখতে হবে। এখলাস কাকে বলে? এজন্য বিভিন্ন কিতাবে আছে, তাজকিয়াতুন নুফুস নামের একটা কিতাব আছে আমার কাছে, ওই কিতাবে লিখছে, আল মুখলিসু মাইয়াক্তুমু হাসানাতিহি কামা ইয়াক্তুমু সাইয়্যাতিহি। মুখলিস তো প্রকৃতপক্ষে ওই ব্যক্তি যে ব্যক্তি তার ন্যাক আমলগুলোকেও গোপন করে, যেরকম ভাবে সে নিজের দোষ ত্রুটিগুলোকে গোপন করে, নিজের দোষকেও প্রচার করতে চায় না, নিজের দোষগুলোকে যেরকম সে গোপন রাখে, এরকম নিজের ন্যাক আমলগুলোকেও যে গোপন রাখতে চায়, এটা না হলো ইখলাস। এজন্য ওই কিতাবে লিখেছে ফজাইল ইবনে আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহির রেফারেন্স দিয়ে, যার ইখলাস ফাকদু রুইয়াতুল ইখলাস, ইখলাস বলা হয় নিজের আমলের মধ্যে ইখলাস না দেখা। যে নিজের আমলের মধ্যে ইখলাস দেখে, বারবার বলে যে আমি কাজটা করছি আল্লাহকে খুশি করার জন্য, ইখলাসের সাথে করি, তাহলে বুঝতে হবে তার ইখলাসের মধ্যেও সমস্যা আছে, তার ইখলাসটাকেও ইখলাস করতে হবে। এজন্য লিখছেন ফামান শাহাদা ফি ইখলাসিহি আল ইখলাস, যে ব্যক্তি নিজের ইখলাসের মধ্যে ইখলাস দেখে, ফাকাদ ইহতাজা ইখলাসুহু ইলা ইখলাস, তার ইখলাসটাকেও ইখলাস করতে হবে, তার ইখলাসটাকেও খালেস করতে হবে, ইখলাসের মধ্যে বাজার আছে। এই জন্য সুরা ইখলাস, কোরআনুল করিমের যতগুলো সুরা, প্রায় সুরারই দেখবেন নামগুলো ওই সুরার মধ্যে পাওয়া যায়, কিন্তু সুরা ইখলাস, সুরায় বাকারা দেখবেন, সুরায় বাকারা, বাকারা শব্দ সুরায় বাকারার মধ্যে আছে, সুরায় নাস, নাস শব্দ সুরায় নাসের মধ্যে আছে, সুরায় ফালাকের মধ্যে ফালাক শব্দ আছে, কিন্তু আপনি যদি দেখেন সুরায় ইখলাস, তাহলে দেখবেন ইখলাস শব্দটা ওই সুরায় ইখলাসের মধ্যে নাই। কেন নাই? এখানেও কেউ কেউ বলতে চান যে সুরায় ইখলাসের মধ্যে ইখলাস উল্লেখ নাই, এটা ইঙ্গিত করার জন্য যে ইখলাস জাহির থাকে না, বরং কি থাকে? গোপন থাকে। আর যখন ইখলাসটা প্রকাশ করা হয় তখন আর কি থাকে না? ইখলাস তখন আর থাকে না। এজন্য রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া নির্ভর করে নিয়তের উপরে। নিয়ত যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, আল্লাহ কবুল করবেন, আর নিয়ত যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না হয়, তাহলে কি হবে? না, আল্লাহ কবুল করবেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন, যখন কোনো ব্যক্তি নামাজ পড়তে গিয়ে রুকুটা লম্বা করলো কোন মানুষকে খুশি করার জন্য, যে ওই মানুষটা এসে বড় ব্যক্তি, এমনি আমভাবে ইমাম যদি বুঝতে পারে যে সাধারণ মানুষ নামাজ পড়তে রুকু ধরতে চায়, উজু করছে, এই জন্য রুকু একটু লম্বা করলো, এটা সাধারণের জন্য, কারো তাজিমের জন্য না, এটা না, এটা জায়েজ আছে না? জায়েজ না। আরেকটা হচ্ছে, বড় মেয়ে আসবেন, মসজিদের সভাপতি, সেক্রেটারি বা বড় ব্যক্তি, তার জন্য রুকুটা একটু লম্বা করলো, তাহলে সালাত আদায় করি কার জন্য? আল্লাহর জন্য। আর এখন রুকু করা হচ্ছে কার জন্য? অথবা খেয়াল করলো যে আমি যে সালাত আদায় করছি, এটা কোনো বড় মেয়া দেখতে পাচ্ছেন, আমাকে বুজুর্গ বলবে, এই জন্য নফল নামাজটা লম্বা করে দিল, ও রুকুটা লম্বা করলো, সেজদা লম্বা করলো, কিসের জন্য? মানুষ আমাকে আল্লাহওয়ালা বলবে। তাহলে এই ইবাদত করবো কার জন্য? আল্লাহর জন্য। এখানে শরীক করলো কাকে? এগুলো শিরিক করলো। এজন্য কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের 103 এবং 104 নম্বর আয়াতে বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম, আমি তোমাদেরকে বলে দেব কি, বিল আখসারিনা আমালা, ওই সমস্ত লোকদের সম্পর্কে যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, আখসারিনা আমালান, আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, আল্লাযীনা দাল্লা সাআয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়ার জীবনের সমস্ত মেহনত, সমস্ত চেষ্টা প্রচেষ্টা, কষ্ট ক্লেশ সবগুলো বরবাদ হয়ে গেছে, অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়ুহসিনুনা সুনআ, অথচ তারা ধারণা করে, তারা মনে করে তারা খুব ভালো কাজ করছে, তারা খুব কি করছে, ভালো কাজ করছে, এরা ভালো কাজ করে। ওই যেমন শুরুতে বললাম যারা ওই যে বিদআতগুলো করে তারা সবাই মনে করে কি ভালো কাজ করছে, অথচ কাজগুলো কি, আল্লাহ বলছেন সব বরবাদ। এই জন্য বলেছিলাম যে বিদআতি একটা চোর, একটা খুনি, একটা জিনাকার, এরা যে অন্যায়গুলো করে এটা অন্যায় মনে করে করে, কিন্তু একজন বেদাতি বেদাত করে সবের কাজ মনে করে, কি মনে করে। এই জন্য হাদিসে বলা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা ইবনে মাজার একেবারে শুরু পৃষ্ঠে আছে, শুরু দ্বিতীয় পৃষ্ঠা মনে হয়, দ্বিতীয় পৃষ্ঠা সম্ভবত, ইবনে মাজার কিতাব বাব ইত্তেবায়ে সুন্নাহর মধ্যে হাদিসটা আছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা যাকাতান ওয়ালা হজ্জান ওয়ালা আদলান ওয়ালা সরফান ওয়ালা জিহাদান, বিদআতি ব্যক্তির আল্লাহ তাআলা নামাজ রোজা হজ যাকাত জিহাদ নফল ফরজ কিছুই কবুল করেন না, ইয়াখরুজু মিনাল ইসলামে কামা তাখরুজু শারাতু মিনাল আজিন, বিদআতি ব্যক্তি ইসলাম থেকে ঠিক সেরকম ভাবে বের হয়ে যায় যেরকম ভাবে আটার খামিরার থেকে চুল বের হয়ে আসে, আটার খামিরার মধ্যে মেয়ে লোকের চুল পড়ল, লম্বা চুল, আপনি টান দিলেন, টান দিলে চুলটা বের হয়ে চলে আসছে, তার সঙ্গে আটার কিছু লাগে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিলেন, ইয়ামরুকু মিনাল ইসলামে, ইসলাম থেকে সে বেরিয়ে যায়, ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শারাতু মিনাল আজিন, যেরকম ভাবে একটা চুল আটার খামিরার থেকে বের হয়ে আসে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো হাদিসে বলেছেন, মিশকাতে বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ হাদিসগুলো আছে, সেখানে বলা আছে, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন, যে ব্যক্তি কোন বিদআতিকে সম্মান দেখাইল, তাআযিম করল, ফাকাদ আআনা আলা হাদামিল ইসলাম, সে ইসলামকে ধ্বংস করার জন্য সাহায্য করল। যে ব্যক্তি কোন বিদআতিকে সম্মান প্রদর্শন করলো, তাআযিম করলো, সে কি করলো, ফাকাদ আআনা আলা হাদামিল ইসলাম, ইসলামকে ধ্বংস করার জন্য সে সাহায্য করলো। আল্লাহ করে এখানে আরো হাদিস আছে কতগুলো, একটা হাদিস এরকম, মান ইবতাদা বিদআতান, যে কোনো ব্যক্তি একটা বিদআত তৈরি করলো, যখন কোনো ব্যক্তি কোনো বিদআত তৈরি করলো সেখান থেকে ওই পরিমাণ সুন্নাত উঠে যায়, সেখানে ওই পরিমাণ সুন্নাত উঠে যায়, লা ইয়ারজু ইলা ইয়াউমিল কিয়ামা, ওই সুন্নাতটা আর কিয়ামত পর্যন্ত ওইভাবে ফিরে আসবে না, সুন্নাত উঠে যায়। হাদিসের রাবি সাহাবী বলছেন, ফা তামাসসুকুন বি সুন্নাতিন খায়রুম মিন ইহদাস বিদআতিন, একটা বিদআত যেখানে ঢুকে ওইখান থেকে ওই পরিমাণ সুন্নাত উঠে যায়, সুতরাং সুন্নাতকে আঁকড়ে ধরা বেদাত তৈরি করার চেয়ে উত্তম। আমরা কোনটা করবো, সুন্নাত ধরা বেদাত তৈরি করবো, বেদাত দুই রকম, হাসানা আর সাইয়া, আল্লাহ আকবার। এজন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আল ইতিসাম নামের কিতাব আছে, ওইখানে আসছে ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন, মানি বিত্তাদা বেদাতান, যেই ব্যক্তি কোন বেদাত তৈরি করল, সাইয়ারাহা হাসানাতান, অতবার সেটাকে মনে করলো বেদাতে হাসানা, কি মনে করলো, বেদাতে হাসানা। ওই আমাদের দেখেন অনেকে বলে বেদাত দুই প্রকার, বেদাতে কি সাইয়া বেদাতে হাসানা ভাগ করে, আগে অনেকে করেছে, কিন্তু আহলে সুন্নাল জামার যারা হকপন্থী এদের বক্তব্য হচ্ছে বেদাতে ইস্তেলাহি শরীয়ত বেদাত, তার কোনো ভাগ নাই, শাব্দিক অর্থে বেদা মানে নতুন আবিষ্কৃত জিনিস, এই শাব্দিক অর্থে বেদাত দুই রকম হতে পারে, শাব্দিক অর্থে বেদাত মাইক বেদাত, যেটা ওরা বলে যে আল্লাহর নবীর যুগে মাইক ছিল না, আল্লাহর নবীর যুগে মোবাইল ছিল না, আল্লাহর নবীর যুগে প্লেন ছিল না, এই তো বেদাতে হাসানা পাওয়া গেল। আমরা বলি ভাই এইগুলো যদি বেদাত হয়, এইগুলো যদি বেদাত হয় তাহলে তুমিও বেদাত, আমিও বেদাত, তোমার বাপ মাও বেদাত, আমার বাপ মাও বেদাত। কি জন্য? কারণ নবীর যুগে আমরা কেউ ছিলাম না, তো সব বেদাত। এইগুলোর নাম কি বেদাত? বেদাত কাকে বলে? বেদাতের ইস্তিলাহি মানা কাকে বলে? বেদাত বলে ইহদাসু ফিদ্দিনে মা লা আসলা লাহু, ইসলামের মধ্যে ইবাদতের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে এমন কোন ইবাদত তৈরি করা যার কোনো ভিত্তি নাই। অথবা ফুকাহা মুহাদ্দিসিন আরেকটা ব্যাখ্যা দিয়েছেন, ইসলামে ভিত্তি আছে কিন্তু তার জন্য শরীয়তে কোনো নির্দিষ্ট কাইফিয়াত পদ্ধতি তৈরি করে নাই, নিজেরা মন গড়া পদ্ধতি তৈরি করে, এটা আরেক প্রকার বেদাত। দুই রকমের তাহলে, একটা হলো সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা, আর একটা হচ্ছে মূল আছে পদ্ধতি তৈরি করে দেওয়া। উদাহরণস্বরূপ মনে করুন, সম্পূর্ণ নতুন তৈরি করেছে তিন দিনা মিলাদ, চল্লিশা মিলাদ, মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, এখন আবার খৎনা করানোর দিন বই যে কি করে দাওয়াত দেয়, এমনকি ম্যারেজ ডে করে, কি করে, এটা শুরু হয়ে গেছে। বড় লোকদের মধ্যে আছে ম্যারেজ ডে, লজ্জাও লাগে না নিজের ছেলে পেলে, বড় বড় ছেলে মেয়ে, এবার সে কি করে ম্যারেজ ডে পালন করে। এই যে লোকগুলো, যাই হোক, এই সমস্ত লোক যেগুলো সওয়াবের কাজ মনে করে করে, এগুলো বেদাত। ওই যে মৃত্যু ব্যক্তির নামে কোরআন খতম পড়ানো, বেদাত। এগুলো হলো তৈরি করেছে সম্পূর্ণ, এর কোনো ভিত্তি নেই। আর দুই নম্বর হলো ভিত্তি আছে কিন্তু পদ্ধতি নাই, পদ্ধতি আবিষ্কার করেছে। যেমন মনে করুন যা মিলাদ পড়ে, তারা বলে মিলাদ কোরআনে আছে, আল্লাহ মিলাদ পড়ে, কি জঘন্য কথা। তো আল্লাহ যদি মিলাদ পড়ে আর পরে কেউ মিলাদ না পড়ে, তা সে যাহার নাম ধরে উভয় আছে তার কিছু? কোরআন দিয়ে দলিল পেশ করে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আর ওদের গলা তো মাশাআল্লাহ, আমার চেয়ে অনেক ভালো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহা আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি সালাত করেন, দুরুদ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ যারা ইমান এনেছ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সেই নবীর প্রতি সালাত এবং সালাম পেশ করো। এটা আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহ নিজে মিলাদ পড়েন এবং পড়ার আদেশ দিয়েছেন, কৌলি এবং আমলি। এরপরে আপনি কোথায় যাবেন? এখন এখানে আমাদের দেখতে হবে কোরআনের মধ্যে সালাতের কথা বলা হয়েছে, আল্লাহর প্রতি, আল্লাহ নবীর প্রতি সালাত এবং সালাম পেশ করতে বলা হয়েছে। এখন এই সালাত এবং সালাম পেশ করতে বলা হয়েছে, এই কোরআন যাদের উপরে নাজিল হল, যে সাহাবিদের সামনে নাজিল হল, সাহাবারা কি এই আয়াতের আমল করেছেন কিনা, সাহাবারা নবীর প্রতি সালাত এবং সালাম পেশ করেছেন কিনা, আমরা সেগুলো তালাশ করলে সমাধান হয়ে যায়। আল্লাহর আরজি বলেন যে না, নবীরা, নবীর সাহাবিরা, নবীর প্রতি আল্লাহর হুকুম ছিল নবীর প্রতি সালাত এবং সালাম করার, কিন্তু সাহাবিরা করতে পারেন নাই, এরকম যদি বলে তার ভিন্ন কথা। আল্লাহ করে এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বুখারী সহিহ হাদিস, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, তোমাদের এক একজন যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণের মালিক হও এবং ওই সব স্বর্ণগুলো আল্লাহর রাস্তায় দান করে দাও, মা বালাগা আহাদুকুম মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহুম, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর রাস্তায় এক মুদ, একটা বিশেষ ছোট্ট একটা পরিমাণ, এক মুদ পরিমাণ বা তার অর্ধেক পরিমাণ জিনিস আল্লাহর রাস্তায় দান করে যেই পরিমাণ সব অর্জন করেছেন, তোমরা তাদের সমতুল্য হতে পারবে না, উহুদ পাহাড় বরাবর স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করেও। কেন বললেন এই কথাগুলো? কারণ অনেকেই আল্লাহর নবীর সাহাবিদের চেয়ে নিজেদেরকে বেশি আশেক প্রমাণিত করার চেষ্টা করবে, এই জন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত এগুলো বলেছেন। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছেন, জিয়া রাসূল আল্লাহ, আপনার প্রতি আল্লাহ তাআলা সালাত এবং সালাম পেশ করার জন্য বলেছেন, আমরা তো সালাত পাইলাম, সালাম কেমনে পেশ করব? সেখানে কি ইয়া নবী সালাম আলাইকা শিখিয়েছিলেন? আপনার হাদিসগুলো পড়েন, আমি গেলে আপনাদের সূত্র দিয়ে দিলাম, আপনারা হাদিস থেকে তালাশ করেন যে আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করেছে নবীর সাহাবীরা কেমনে সালাত করতেন, আমরাও কেমনে করি সালাত। নামাজের মধ্যে আমরা দুরূদ শরীফ পড়ি না? নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়ি দাঁড়াইয়া না বৈশা, সুরে সুরে সুর মিলাইয়া, তালে তালে তাল মিলাইয়া, নাকি একা একা? তাহলে দেখেন নামাজের মধ্যে আমরা সালাতও করি সালামও করি, ওই কেমনে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সালাত হচ্ছে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, সালাত হয়ে গেল। আল্লাহুম্মা বারিক বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, সালাত হয়ে গেল। সাহাবীরা যখন জিজ্ঞেস করে সালাত তো শিখলাম, সালাম কেমনে? ফাকাইফা নুসাল্লিমু আলাইক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিলেন সালাত সালাম কেমনে হবে। হাদিসের প্রায় সব কিতাবগুলোতে আছে, এগুলো একেবারে অধ্যায় আছে, জিকির সম্পর্কে হাদিস আছে। মিশকাত শরীফ যদি আপনাদের ঘরে থাকে তা দেখবেন বাবুল জিকির আছে, বাবুল ইস্তিগফার আছে, তাসবিহ তাহলিল আছে, দুরুদ আছে। এই জন্য হাদিস পড়া উচিত। আমাদের রোগটা এখানে যে আমরা আল্লাহর নবীর দেওয়া অজিফা, আল্লাহর নবীর দেওয়া জিকির এটা করতে রাজি না। যদি কোনো পীরের তরিকা না হয়, তরিকার জিকির ছাড়া আমরা জিকির করতে রাজি না। রাসুলের তরিকার জিকির করতে আমরা খুশি না, খুশি কার তরিকায়? পীরের তরিকায় যদি জিকির দেওয়া হয় তো পালন করতে খুব খুশি, কিন্তু রাসুলের তরিকায় জিকির দিলে সেটা কি না? খুশি না। আসতেছি একটু পরে, ওগুলো আমরা শেষে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো যে বিষয়টা আলোচনা হচ্ছিল যে এখলাস, এখলাস হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করা, আর সে আমলটা হতে হবে রাসুলের তরিকায়। কার তরিকায়? ইত্তেবা ও সুন্নাহ, রাসুলের তরিকায়। আপনি ইখলাসের সঙ্গেই করলেন কিন্তু রাসুলের তরিকায় হলো না, কবুল হবে? উদাহরণস্বরূপ আমরা জোহরের সালাত কয় রাকাত পড়ি? চার রাকাত। আসর কয় রাকাত? মাগরিব কয় রাকাত? এশা আবার কয় রাকাত? ফজর কয় রাকাত? এখন যদি কেউ ইখলাসের সঙ্গে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একেবারে সুন্দর করে রুজু করলো, এরপরে খুশু খুজুর সাথে চিন্তা করলো যে জোহর পড়লাম চার রাকাত, আসর চার রাকাত, এশা চার রাকাত, মাগরিবের নামাজ আবার তিন রাকাত, কেন চার রাকাত পড়ি? এক রাকাত বাড়াই পড়ি, এক রাকাত বাড়াই পড়লে আল্লাহ খুশি হবেন। একটা রাকাত বাড়ালে একটা রুকু বাড়বে, দুইটা সেজদা বাড়বে। কমপক্ষে তিনবার সুবহান রাব্বিল আজিম পড়ব, তিনবার সুবহান রাব্বিল আলা পড়ব, এরকম একটা রাকাত বাড়লো। এইরকম একটা রাকাত বাড়াই আমি মাগরিবের সালাতকে চার রাকাত পড়লাম, নামাজ হবে না? বাতিল। কেন বাতিল? রাসুলের তরিকা এরকম না। ফজরের সালাত যদি কোনো ব্যক্তি চার রাকাত পড়ে ফরজ, বাতিল। যত বড় ইখলাসের সঙ্গে পড়ুক, খুশু খুজুর সঙ্গে পড়ুক, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়ুক, জায়েজ না বাতিল। এইটা যেমন ক্লিয়ার বুঝলেন, ঠিক এরকম বুঝতে হবে অন্য অন্য এবাদত, জিকির বলেন, তসবিহ তাহলিল বলেন, সবগুলো করতে হবে কার তরিকায়? রাসুলের তরিকায়। রাসুলের তরিকা বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি তরিকা আবিষ্কার করে, আমি সেটা বলছিলাম জিকির হাদিসে আছে, জিকির হাদিসে আছে, কিন্তু সে জিকির করতে গিয়ে এখন বিশেষ তরিকা বাতাইল একজন, এই তরিকায় জিকির করো। আমি জায়েজ করতে পারি, আমি প্রায় বলি জায়েজ করা যায় অনেক কিছু, আমার কথা অনেকে ভুল ব্যাখ্যা করে। আমি নাকি বলি ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, আমার কোন লেকচার আছে? আমি তো লেকচার একদিন দেই না, বহু লেকচার আমার রেকর্ড করা আছে, ইন্টারনেটে আছে। ইল্লাল্লাহ জিকির না জায়েজ আমি কোনো সময় বলি নাই, জায়েজ আছে। কেমনে? একজনে শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলো, এরকম কিছুক্ষণ করার পরে তারপরে কিছুক্ষণ গিয়ে শুধু ইল্লাল্লাহ মারব, এটা জায়েজ। এটা কি জায়েজ? জায়েজ কেমনে করা যায়? বুখারীতে একটা হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদুদ হারাম বয়ান করার পরে বললেন যে মক্কার গাছ কাটা যাবে না, ঘাস কাটা যাবে না। তো সাহাবায়ে কেরাম, আমাদের তো সন ঘাস আছে না, ঘাস দিয়ে ওই যে ঘরের ছাউনি দিতেন, এই ঘাসটা খুবই জরুরি। একজন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইল্লাল ইজখির, তবে ইজখির ঘাস। ওই যে আল্লাহ রাসূল বলছেন যে ঘাস কাটা যাবে না, ওইটার সঙ্গে মিলেই বললেন কি ইল্লাল ইজখির, আল্লাহ রাসূল কিছু বলেন নাই, ওই আগের মতই বললেন। তিনবার বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইল্লাল ইজখির, ইল্লাল কোন ঘাস কাটা যাবে না, ইল্লাল ইজখির, তবে ইজখির ঘাস কাটা যাবে, এটাকে ওর থেকে বাদ দেওয়া হলো, যাবে নার হুকুম থেকে ইল্লাল ইসখিরকে বাদ দেওয়া হলো। এই হাদিস অনুযায়ী কেউ যদি আগে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে থাকে, এরপরে শেষে গিয়ে খালি ইল্লাল্লাহ বলে, তো জায়েজ করা যাবে ওই সূত্রে। এইভাবে কি করা যাবে? জায়েজ করা যাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই, যেটা আমি বলি, এই জিকির আল্লাহর নবী নিজে করেছেন কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা, কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা। যদি এই জিকির থাকে তাহলে আমার কোন আপত্তি না, আমাকে যদি ধরাই দেওয়া হয় আমি ওই জিকির করতে কোনো আপত্তি করবো না। আর যদি আল্লাহর নবী এই জিকির না করে থাকে, নবীর তরিকায় এই জিকির না থাকে, রাসুলের তরিকায় এই জিকির না থাকে, এখন যদি কোন বিশেষ তরিকার পক্ষ থেকে বয়ান করা হয় সেটা মানা যাবে? বিশেষ তরিকা বলে দিল লা ইলাহা আস্তে বলো, ইল্লাল্লাহ জোরে বলো, আছে না এরকম জিকির? বাংলাদেশে এক শীর্ষ পীর আছে আমাদের বরিশালে, বরিশালের পশ্চিম দিকে আছে এক কেবলা, পূর্ব দিকে কি আর এক কেবলা, দুই কেবলা আছে। পশ্চিম দিকে কেবলা যিনি, তাদের বক্তব্য হচ্ছে লা ইলাহা আস্তে বলো ইল্লাল্লাহ জোরে বলো, তাদের জিকিরটা এরকম এরকম জিকির করতে থাকে, এটা এক জিকির। হাসার বিষয় না, আমরা নিজেদের বোঝার জন্য বলছি। এই যে জিকির, নিশ্চয়ই তাদের একটা তরিকা আছে, তারা কিন্তু বেসারা পীর না, শরিয়তে পীর, বেনামাজি পীর না, সরসিনা পীর আর কি, নামটাই বলে দিলাম। এদের তরিকা এরকম, আপনারা পরীক্ষা দেখতেন সরসিনা মরিদ যারা আছে তারা জিকির কেমনে করে, বা সরসিনা মাহফিলে গেলে দেখবেন এই জিকির করে। আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, লা ইলাহা আস্তে ইল্লাল্লাহ জোরে এই জিকির সাহাবা কিরাম করেছেন, তাবেইন করেছেন, কোন জায়গায় আছে? তুমি জিকির জোরেও করতে পারো, আস্তেও করতে পারো, জোরে বললে পুরো জোরে বলো, আস্তে বললে পুরো আস্তে বলো। তাহলে এখানে কেন এটা হচ্ছে? আমার বই আছে, আজকে বই নিয়ে এসছি, এখানে বই আছে, এই বইয়ের মধ্যে এই বিষয়গুলো সব নিয়ে আসছে, যে আসলে মক্কার কুফফারদের সঙ্গে পার্থক্যটাই ছিল এখানে ইল্লাল্লাহ নিয়ে না, পার্থক্য লা ইলাহা নিয়ে, কি নিয়ে? ইল্লাল্লাহ মানে আল্লাহ আছেন, এটা মক্কার কুফফাররা মানে, ইহুদিরা মানে, খ্রিস্টান মানে, ওরা আল্লাহর পূজা করত, আল্লাহর ইবাদত করত, দেবদেবীর পূজাও করত, আল্লাহকেও মানত, মিন দুনিল্লাহও মানত, আল্লাহকেও মানত, আবার গায়রুল্লাহর পূজাও করত। লা ইলাহা বলে আল্লাহ, আমাদের শরিয়া, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্য, সমস্ত নবীদের বক্তব্য একই ছিল, লা ইলাহা আগে তারপরে কি করো, ইল্লাল্লাহ বলে, লা ইলাহা বলে সব বাদ। ওদেরকে পার্থক্য এখানে, আমরা শুধু একমাত্র আল্লাহকেই ইবাদত করব, অন্য সবগুলো বাদ। এখন যখন লা ইলাহাটাকে বাদ দেন, তার কি অর্থ হইল? কুফফারদের সঙ্গে মূল পার্থক্যটা যেখানে, লা ইলাহা আগে এরপর ইল্লাল্লাহ, সব বাতিল করে তারপর আল্লাহকে গ্রহণ করে, শুধু আল্লাহকে। এখন আপনি লা ইলাহা বাদ দিলেন বা আসতে বললেন, তাহলে কি অর্থ হলে? এই জন্য ওরা, আমি এখানে কোরআনে অনেকগুলো আয়াত নিয়েছি, কুফফারদের সঙ্গে আমাদের পার্থক্য লা ইলাহা নিয়ে ঝগড়া, কি নিয়ে ঝগড়া? আমি শিরোনা দিয়েছি লা ইলাহা নিয়ে ঝগড়া, এবং তারপর কোরআনে আয়াত নিয়ে এসেছে, পাঁচ সাত আয়াত নিয়ে এসেছে, পরে এক নম্বর দলিল, দুই নম্বর দলিল, তিন নম্বর দলিল, এরকম নাম্বার দিয়ে বলা হয়েছে এখানে। কারণ কুফফারদের সঙ্গে আমাদের মূল ঝগড়াটা লা ইলাহা নিয়ে, কি নিয়ে? লা ইলাহা বলে সব বাতিল করে এরপর ইল্লাল্লাহ। এই জন্য আমি বলি যে শুধু লা ইলাহার জিকির করা জায়েজ নাই, শুধু লা ইলাহা করলো জায়েজ আছে? আবার শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করলো তা জায়েজ হবে? দুইটা মিলে তারপর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হলো তাজকিয়া, ইল্লাল্লাহ হলো তাহলিয়া, লা ইলাহা খালি করা, ইল্লাল্লাহ হলো পূরণ করা, লা ইলাহা পরিষ্কার করা, ইল্লাল্লাহ নতুন কালার করা, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি দুইটাকে একসাথে না করা হয়, খালি ইল্লাল্লাহ মারলা, আর আমি বললাম জোর করে একটা অর্থ করলাম, আমার কলবে আল্লাহই আছেন, এটা কিসের অর্থ? এভাবে যদি তরিকা, আমি এটা বলছিলাম এই জন্য যে দেখেন বিদআত দুই রকম, একটা হচ্ছে মূল বিষয়টা কোরআন হাদিসে আছে, যেমন জিকির আছে, জিকির আছে, আপনি চলতে ফেরতে হাঁটতে বসতে জিকির করবেন, অসুবিধা আছে কিছু? বরং জিকির করা উত্তম। এরকম ভাবে আপনি দুরুদ পড়বেন, এটা হাদিসে আছে। এখন দুরুদটার জন্য বিশেষ একটা পদ্ধতি তৈরি করে নিল, আর এখন তো আবার দুরুদও চলে গেছে বালাগালুলায়, কোথায় চলে গেছে? দেখবেন যে মাশা আল্লাহ, দুরুদ ছিল দুইবার পরে, এরপরে চলে যায় কোথায়? বালাগালুলা। আচ্ছা আপনারা বলুন, বালাগালুলা কোন দুরুদ শরীফ? এখন এক্ষেত্রে বললেই একটা জিনিস বিষয় চলে আসে, আমাদের দেশের সব ইল্লামান হাফেজাউল্লাহ আলেমরা বলে বেশিরভাগ আলেমরা বলে, বড় বড় আলেমরা বলে। এইটা যদি আপনি বলেন, আপনাকে আমি মেহরবানি করে বলবো আপনি হাদিস তালাশ করেন, বালাগাল উলা কোন হাদিস আছে কিছু। এটা শেখ সাদির কবিতা, ইরান দেশের একজন কবিতা ছিলেন, নাম ছিল কি, শেখ সাদি রাহমাহুল্লাহ। শেখ সাদির একটা কবিতা এটা, এই কবিতা গেল দুরুদ শরীফ ভাইয়া। এই কবিতার অর্থটাও যদি আপনি পড়েন তাহলে একটু চিন্তা বিষয় আছে। বালাগা মানে পৌঁছিল, আল উলা মানে সর্বোচ্চ মাকামে, বে কামালিহি মানে নিজের যোগ্যতায়। এখন অর্থ কি হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ মাকাম লাভ করেছেন নিজের কামালতের মাধ্যমে। এটা কি ঠিক? কোরআন কি বলে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ আপনাকে পেয়েছেন দাল্লান পথের দিশাবিহীন অবস্থায়, ফাহাদা আপনাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদা সর্বোচ্চ স্থান দান করেছি। আর বালাগালুরা কি বলা হলো, নিজের যোগ্যতায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ মাকাম লাভ করেছেন। যাই হোক, তাবিল করলে জায়েজ করা যাবে এগুলোকেও। আমি যেটা বলছি সেই এক তো এটা কোনো দুরুদ না, কেন আল্লাহর নবীর সেখানেও দুরুদগুলো বাদ দিয়ে বালাগালুরা পড়তে গেলাম, কি জন্য? কারণ আছে এই কারণ, আল্লাহর নবীর শিখানো দুরুদ পড়লে এত মজা লাগে না, আসল রহস্যটা এখানে, এত মজা লাগে না, এত সুন্দর সুর দেওয়া যায় না। এই জন্য সুরটাকে সুন্দর করার জন্য তালে তাল মিলাইয়া সুরে সুর মিলাইয়া পড়া হয়, এইভাবে বেদাত তৈরি করা হলো। তো দুরুদ তো হাদিসে আছে, কিন্তু দুরুদটাকে আমরা নিয়ে গেলাম একটা মিলাদে, এরকম জিকিরকে নিয়ে গেলাম ভিন্ন এক ধাঁচের তরিকার জিকিরে। এ হল দ্বিতীয় প্রকার বেদাত। এবারে ইমাম মালিক রহমাতুল্লাহ যেটা বলছেন, বলছিলাম যে বেদাতকে যারা ভাগ করে, বেদাত এই যে দুইটা ভাগ করে, এই বা হাসানা বানায় সাইয়া বানায়, আমি বললাম যে বেদাতের শারঈ মানা যেটা, সেটা হলো বেদাত কাকে বলে, সেটা বলছিলাম যে ইহদাস ফিদ্দিন, ইসলামের মধ্যে এমন নতুন কিছু ইবাদত তৈরি করা সওয়াবের উদ্দেশ্যে। আমরা মোবাইল ব্যবহার করি কোন সওয়াবের উদ্দেশ্যে, যেটা একটা ইবাদত। আমরা প্লেনে হজ করতে যাই, প্লেনে যাওয়া কোন ইবাদত? আমরা মাইক ব্যবহার করি কোন ইবাদত? আগের যুগে লাঙ্গল জোয়াল ছিল, এখন ট্রাক্টর আসছে, এখন ইবাদত? এগুলোকে বেদাত বলা হয় না, বেদাত বলা হয় ইসলামের মধ্যে শরিয়াতের মধ্যে নতুন করে কোন ইবাদত তৈরি করা সওয়াবের উদ্দেশ্যে। এর নাম কি? আর এরকম বেদাত যেটা কুল্লু দলালা, আল্লাহ নবী যখন খুতবা দিতেন, অকুল্লু বেদাতিন দলালা, বেদাত সবটাই গুমরাহি। বুখারী মুসলিম হাদিস একটা সহিহ হাদিস, মিশকাতের একেবারে বাব বলে এটা প্রথম হাদিসটা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা, যে ব্যক্তি ইহদাস করলো, নতুন করে তৈরি করলো, ফি আমরিনা হাযা, আমাদের এই শরীয়তের মধ্যে, আমাদের দ্বীনের মধ্যে যারা নতুন করে কোনো কিছু ইহদাস করলো, বিদআত তৈরি করলো, ফাকা কি আছে, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত। ওই ব্যক্তিও হতে পারে বা তার ওই ব্যক্তি ইবাদত যা তৈরি করলো এটা প্রত্যাখ্যাত, অগ্রাহ্য, শরীয়তে এটা মারদূদ, এটাকে গ্রহণ করা হবে না। এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার একটা অংশই ছিল, অকুল্লু বিদআতিন দালালা, সব বিদআতই গোমরাহী। এই জন্য ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি কোন বিদআত তৈরি করে, মানে ইবতাদা বিদআতান ফায়ারাহা হাসানাতান, বিদআত তৈরি করলো, বিদআত তৈরি করে আবার কয় যেটা বিদআতে হাসানা, সেজন ফাকাদ জামা, সেজন দাবি করলো, আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা ফির রিসালা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব আদায় করতে গিয়ে ঠিকমতো আদায় করেন নাই, খেয়ানত করেছেন। কেন একথা কেন বললেন? একথা এজন্য আসে, লিআন্নাল্লাহ আযযা ওয়া জাল্লা ইয়াকুলু, কেননা আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। তাহলে আল্লাহ বলছেন পরিপূর্ণ করে দিলাম, পরিপূর্ণ যখন হয়ে যায় তার মধ্যে নতুন কিছু ঢুকাবার সুযোগ আছে? এখন যখন ঢুকাচ্ছেন তার মানে কি পরিপূর্ণ হয় নাই? এখন মনে করুন একজন এমপি সাহেব চেয়ারম্যান সাহেবকে 10 টন গম দিল এলাকার লোকদের ভিতরে বণ্টন করে দেওয়ার জন্য, এমপি সাহেব এলাকায় এসে জিজ্ঞেস করলেন, তোমরা কি গম পেয়েছ? লোকেরা বলল পাই নাই। তাহলে বুঝতে হবে গম কোথায় চলে গেছে, চেয়ারম্যান সাহেবের পেটে চলে গেছে, উনি পৌঁছান নাই, ঠিক কিনা? এবারে আসুন, আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। আর বেদাতি বলতেছে না পূর্ণ হয় নাই, কিছু ঢুকাইতে হবে, কি করতে হবে? তার মানে হলো তার আল্লাহ তো পূর্ণ দিয়েছিলেন, ওই এমপি সাহেবের মতো পূর্ণ দিয়েছেন, কিন্তু চেয়ারম্যান সাহেব পৌঁছান নাই, আল্লাহ রসুল ঠিক মতো পৌঁছান নাই, নাউজুবিল্লাহ। এরকম যদি আকীদা পোষণ তার ঈমান থাকবে? বেদাতিরা তাই করছে। এই জন্য পরিষ্কার আল্লাহ তাআলা বলছেন ইসলামের এমানত বিল্ডিং পরিপূর্ণ হয়ে গেছে, আকমাল তো কাকে বলে, এই মসজিদটা মুকাম্মল হয়ে গেছে। এখন যদি কেউ এসে বলে ডাক্তার সাহেব এই বিল্ডিং এর মধ্যে একটা স্বর্ণের ইট নিয়ে এসে লাগান এক জায়গায়, ডাক্তার সাহেব বলবেন কি, আকমাল তু, আমার মসজিদ মুকাম্মাল হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে, আর কিন্তু ঢুকেবার সুযোগ নাই। এখন আপনি বুঝাতে চেষ্টা করলেন যে ডাক্তার সাহেব আপনি কি জানেন এইটার কি মূল্য, একটা হিরকের ইট এই পুরা বিল্ডিং এর 10 গুণ দাম হবে, কত দামি ইট, কি ভালো ইট, এক জায়গায় লাগান। এখন যদি ভালো ইট লাগাতে যেতে হয় তাহলে কি করতে হবে, ওই এক ইট পরিমাণ জায়গা ভাঙতে হবে, ঠিক কিনা? তারপরে লাগান সম্ভব। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, আতমামতু আলাইকুম নিআমাতি, আমার নিয়ামত কোরআনের যে আয়াত নাযিল হচ্ছিল বড় নিয়ামত এটা সমাপ্ত করে দিয়েছি, ওয়ারাদীতু লাকুমুল ইসলাম আদ্দিনা, আমি তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে, তোমাদের জীবন বিধান হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকেই একমাত্র মনোনীত করলাম, ইসলাম মুকাম্মল হয়ে গেছে। এখন আর আল্লাহর নবীর মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, এখন আর নতুন কিছু ঢুকাবার সুযোগ আছে? যদি ঢুকায় তাহলে কি করতে হবে? এই জন্য বলেছেন, মা আহদাসা কওমুন বিদআতান ইল্লা রাফা আল্লাহু মিনহা সুন্নাতান ইসলাহা, যখনই কোন কওম কোন জাতি একটা বেদাত তৈরি করে আল্লাহ তাআলা ওই জায়গা থেকে ওই পরিমাণ সুন্নাতকে উঠিয়ে নিয়ে যান। পরিষ্কার হয়ে গেল। তাহলে এখন যদি কেউ বলে বেদাতে হাসানা, আমি বলি পায়খানা, এটা কি ভালো আর মন্দ হয় নাকি? পায়খানা পায়খানাই, এটা ভালো আর মন্দ নাই। কাজে বেদাত শরীয়তের পরিভাষায় যে বেদাত বলা হয় এই বেদাতের কোনো ভাগ নাই। হ্যাঁ, শাব্দিক অর্থে বেদাত যেটা আছে এটার ভাগ আছে, কিন্তু শরীয়তে কি পরিভাষায় যেটা বলা ওইটা গ্রহণযোগ্য না শাব্দিক অর্থ গ্রহণযোগ্য? শাব্দিক অর্থে সালাত মানি, সালাত বলি না আমরা, সালাত মানি কি নামাজ যেটাকে বলি আমরা, এটা আরবিতে সালাত। সালাত মানে তাহারিকুস সালাবাই, নিতম্বের হাড্ডি হেলানো। এখন যদি কোনো ব্যক্তি কিছুক্ষণ ব্যায়াম করে আর নিতম্বের হাড্ডি হেলায়, সালাত আদায় হবে? কেন হবে না? সালাতের একটা শরীয়তে ভিন্ন অর্থ আছে, উজু করতে হয়, কেবলামুখী হতে হয়, তাকবীরের তাহরিমা থেকে শুরু করে একেবারে সালাম ফেরানো পর্যন্ত একটা নির্দিষ্ট ইবাদতের নাম কি, ওইটার নাম সালাত। এখন যদি কেউ শাব্দিক অর্থে সালাত নিয়ে নিতম্ব হেলায়, সালাত হবে? সালাতের আরো কত দোয়া, সালাতের আরো অর্থ কি দোয়া। এখন একজন বসে আল্লাহুম্মা আমিন কান্দে গেটে দোয়া করলো আর নামাজ পড়ে নাই, সালাত হবে? কেন, সালাতের তো দোয়া শাব্দিক দোয়া আছে। এমনি ভাবে হজ মানি আল কাসদ, হজ মানি ইচ্ছে করা, ধরেন বাইতুল্লাহর ইচ্ছে করা। এখন একজনের চোখ বন্ধ করে বাইতুল্লাহর ইচ্ছে করে বাইতুল্লাহ মনে মনে বাইতুল্লাহ গেল, জামজামের পানি পান করলো, সাফা মারওয়া সাই করলো, আরাফাতের ময়দানে গেল, মনে মনে হজ হবে? কেন, হজ তো হয়ে গেছে, কাসদ হয় নাই। বরং হজের একটা পারিভাষিক অর্থ আছে, সেই পারিভাষিক অর্থটা কি, হজ মানি হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কিছু কাজ, এর নাম কি, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কাজ। আসরে হজ হতে হবে, এরপরে সাফা মারওয়া আরাফা মুজদালিফা মিনা বাইতুল্লাহ এইসব জায়গা কাজ আছে, সেই কাজগুলো করতে হবে, এর নাম হজ। এখন যদি কোনো ব্যক্তি মনে মনে হজের ইচ্ছা করে, এটা হজ হবে? এইগুলো যেমন পরিষ্কার ঠিক তেমন বুঝতে হবে, বেদাতের একটা পারিভাষিক অর্থ আছে, ওইটার নাম বেদাত, সেই বেদাতের কোনো ভাগ নাই, ওই বেদাত করলে হতো না। তো যাই হোক, এবারে বেদাত যেটা বললাম যে বেদাত কুল্লুহা দলাল, সম্পূর্ণই গুমরাহি। এই বেদাতে হাসানা আর সাইয়া ভাগ করে এরপরে শুরু হয়। দরজা যখন খুললো, এখন এই দরজা দিয়ে এক একজন এক একটা আবিষ্কার করে, একজনে একটা আবিষ্কার করে, আরেকজন আরেকটা আবিষ্কার করে, যদিও তাদের মধ্যে মিল নাই, কিন্তু তারপরও তারা এক ব্যাপারে একমত। বেদাতের দরজা খুললো, এখন তৈরি হলো এক এক বেদাত চালু কর। আমরা আলোচনা করছিলাম সেজন্য যে এবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত, কয়টা শর্ত? এক নম্বরের এখলাস নিয়ত, মানে সম্পূর্ণভাবে জিনিসটা করবে কার জন্য, যেটা তাজকিয়া বলা হয়, আত্মাকে শুদ্ধ করা শুধুমাত্র কার জন্য। আর দুই নম্বর হলো কি? এত্তেবাউস সুন্নাহ, যে কোনো আমল কবুল হতে হলে সুন্নাতের এত্তেবা অনুযায়ী করতে হবে। এবারে আমরা আসব যে এই যে কলবের যে রোগগুলো বলা হলো, এই রোগগুলো কি কি, আমরা সেগুলো চেষ্টা করব চিহ্নিত করার জন্য। কারণ যদি আমরাজুল কুলুব, কলবের রোগগুলো আমরা চিহ্নিত করতে না পারি, তাহলে আমাদের মধ্যে ওই রোগগুলো থেকে যাবে এবং আমাদের কলব পরিষ্কার হবে না। তাজকিয়ার অর্থ আমরা আলোচনা করছিলাম, অন্তরটাকে কলবটাকে পরিচ্ছন্ন করা, পরিষ্কার করা। কিসের থেকে পরিষ্কার? এখন এই বিষয়গুলো আসলো, রোগগুলো কি কি আমরা আগে আর একটু ক্লিয়ার করে নেই। অন্তরের রোগগুলো প্রবেশ করে চারটা রাস্তায়, কয়টা রাস্তায়? হ্যাঁ, বিষয়টা আর একটু ক্লিয়ার করে নেই। চারটা রাস্তায়, এক নম্বর হল অন্তরের রোগ কেমনে ঢুকে, কয়টা রাস্তা বললাম? এক নম্বর রাস্তা হচ্ছে ফুদুলুল কালাম, অতি কথা। এক নম্বর কি? অতিরিক্ত কথা বলা, প্রয়োজনে বেশি কথা বলা, এটা একটা অন্তরের রোগ ঢোকার একটা মাধ্যম। এই জন্য আরবের একটা প্রবাদ আছে, আল লিসান জিসমুহু সাগীরুন আযীমুন তাআতুহু ওয়া জুরমুহু, জিহ্বাটা আকারে ছোট কিন্তু তার কাজগুলো বড় মারাত্মক। কাজগুলো কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কবিতা বলেছেন, জারাহাতুস সিনান লাহাল তিয়াম ওয়া লা ইয়ালতামু মা জারাহাল লিসান, তীর দিয়ে তরবারি দিয়ে যে জখম করা হয় এটা ঔষধ দিলে ভালো হয়ে যায়, জোড়া লাগে, কিন্তু যদি জিহ্বা দিয়ে কাউকে জখম করা হয় এটা জোড়া লাগে না। যত খাতির হোক, হয়তো মাপ চাই নিল, কিন্তু মাপ চাইলেও কি হয় না, জোড়া লাগে না, ওই দাগটা থেকেই যায়। এই জন্য মুআযে ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে وهل يكب الناس في النار على وجوههم او قال على مناخرهم الا حصائد على سناتهم رواه الترمذي وقال حسن حديث صحيح। বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে বললেন যে কে আছে এরকম যে ব্যক্তি এই জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব নেবে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব দিলাম। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জিহ্বার কারণেও কি আমরা জাহান্নামে যাব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, মানুষদেরকে যে উল্টা করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, এটা কি তাদের জিহ্বার কামাই ছাড়া অন্য কোনো কারণে, মানে জিহ্বা দিয়ে তারা যে অন্যায় করে, গুনাহ করবে, এই গুনাহের কারণেই তাদেরকে এই শাস্তি দেওয়া হবে? এমনি ভাবে কোরআনুল করিম আল্লাহ সুবহান তাআলা সূরা কাফের 18 নম্বর আয়াতে বলছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ যে কোনো একটা মুখেতে কথা বের করে ওটাকে হেফাজত করে তার একজন ফেরেশতা আছে, যে ফেরেশতা এটাকে সংরক্ষণ করেন, এটাকে লিখে রাখেন, ভালো বলল মন্দ বলল লিখে রাখেন। সুফিয়ান আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ মা আখওয়াফা মা তাখাফু আলাইয়া, আপনি মা আখওয়াফা মা তাখাফু আলাইয়া, আমার উপরে আপনি সবচেয়ে বেশি ভয় করেন কোন জিনিসটাকে? ক্বালা হাযা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বাটাকে ধরে বাওয়া খাজাব লিসানাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বাটাকে ধরে বললেন যে এইটা, এই জিহ্বাটাকে সবচেয়ে বেশি ভয় করে। এটাও তিরমিজির হাদিস এবং হাসান সহি দরজা হাদিস। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, নাজাতের উপায় কি? ক্বালা আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করো। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, এটা বুখারী মুসলিম হাদিস, বুখারী কিতাবুল আদবে আছে, মুসলিমের কিতাবুল ঈমানে আছে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর উপরে এবং পরকালে বিশ্বাস করে, সে ব্যক্তি যেন ফালিয়াকুল খায়রান, কোনো কথা বললে ভালো কথা বলে, আউলিয়া স্মুথ অথবা চুপ থাকে, অথবা চুপ থাকে। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া লাইসা শাইউন আহওয়াজা ইলা তুলি সিজনি মিন লিসানি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম যে আল্লাহ ছাড়া ইলাহ নেই, আমাকে দীর্ঘ জেলখানায় আটকাবার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি ক্ষতি করে আমাকে, তা হলো আমার জিহ্বা। তার মানে জিহ্বাটাই আমাকে জেলখানা তথা জাহান্নামে নেওয়ার জন্য বেশি কাজ করে। এরকম আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলতেন, ক্বালা আনসিফ উযনাইকা মিন ফিকা, তুমি তোমার মুখের উপরে, মুখের তুলনায় কানের প্রতি ইনসাফ করো, ন্যায় বিচার করো, মুখের তুলনায় কানের প্রতি ন্যায় বিচার করো। কেমনে ন্যায় বিচার করবে? কি বললেন এটা? ইন্নামা জুইলা লাকা উযনানে আফামুন ওয়াহিদ, তোমার মুখ একটা, কান দুইটা, এটা এজন্য, লিতাসমা আকসারা মিম্মা তাকাল্লাম, তুমি যা বলবে তার চেয়ে বেশি শুনবে, এই জন্য তোমাকে আল্লাহ তাআলা দুইটা কান দিয়েছেন, একটা মুখ দিয়েছেন, কাজে তুমি সেটা করবে, কাজে তুমি যা বলবে তার চেয়ে বেশি শুনবে। বলে যে আমরা ওয়াজ করি বলে এটা না, কিন্তু কোরআনের কথা বলা হচ্ছে। এটা হলো যেগুলো এইগুলো এখন তো কোরআনের দর্শ দেয়, যারা হাদিসের দর্শ দেয়, আমরা যে ক্লাস করতেছি, এটা এর অন্তর্ভুক্ত না। আবার হাসান বসরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, ক্বালা কানা ইয়াকুলু ইন্না লিসানাল মুমিন ওয়ারা কলবিহি, মুমিনের জিহ্বাটা অন্তরের পিছনে, ফাইদা আরাদা আন ইয়াতাকাল্লামা, যখন সে কোনো কথা বলতে চায়, আন ইয়াতাকাল্লামা বিশাইইন তাদাব্বারাহু বিকলবিহি, আগে সে অন্তর দিয়ে চিন্তা করে তারপরে মুখে বলে। তাহলে মুমিনের, মুমিনের অন্ত মুখটা, মুমিনের জিহ্বাটা কোথায়? অন্তরের পিছনে। তার মানে মুমিনরা আগে চিন্তা করে তারপরে বলে। সুম্মা আমদাহু ওয়া ইন্না লিসানাল মুনাফিক আমামা কলবিহি, আর মুনাফিকের জিহ্বাটা, মুনাফিকের জিহ্বাটা মুখটা তার অন্তরের আগে। ফাইদা হাম্মা বিশাইইন আমদাহু বিলিসানিহি, যখন কোন জিনিসের ইচ্ছে করে আগে সে বলে, ওয়ালাম ইয়াতাদাব্বারহু বিকলবিহি, আগে সে চিন্তা করে না পরে চিন্তা করে। এজন্য তিরমিজি ইবনে মাজার কাছে যাচ্ছে, মিন হুসনে ইসলামিল মারে তারকুহু মা লা ইয়ানি, ইসলামের সৌন্দর্যের মধ্যে এটা একটা যে একজন মানুষ, একজন মুমিন অযথা জিনিসকে সে বর্জন করবে। এবারে আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম, যে একটা গেল এরকম ভাবে যে দিয়ে অন্তর, যেখান দিয়ে মানুষের অন্তরে রোগগুলো ঢুকে, তার একটা হলো ফুদুলুল কালাম। দুই নম্বর যেটা দিয়ে মানুষের অন্তরে গুনাহ ঢুকে সেটা হলো ফুদুলুন নজর, অতি দৃষ্টি, অপ্রয়োজনীয় দৃষ্টি। এটা সম্পর্কে কোরআনের আল্লাহ তাআলা বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ইলা আখির সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন, আপনি মুমিন পুরুষদেরকে বলুন যেন তারা তাদের চক্ষুকে সংযত করে নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, এটা তাদের জন্য অত্যন্ত পবিত্র কাজ এবং আল্লাহ তাআলা তাদের অন্তরের খবর জানেন। এরপরে বলছেন, অকুল্লিল মুমিনাত, আপনি মুমিন মেয়েদেরকে বলুন, মুমিন মহিলাদেরকে বলুন, ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের নিজেদের চক্ষুকে নিচু রাখে, হেফাজত করে, ওয়াইয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ তাআলা এখানে পরিষ্কার করে দিলেন যে চক্ষুকে হেফাজত করতে হবে। এজন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস আছে, ক্বালা কাতা কুতিবা আলা ইবনে আদম নসীবাহু মিনাজ জিনা ফাহুয়া মুদরিকুন লা মাহালাতান, আল্লাহ তাআলা বনি আদমের জন্য প্রত্যেকের ভাগে নির্দিষ্ট জেনার একটা অংশ লিখে রেখেছেন, সে ওটা অবশ্যই পাবে। আল আইনানে জেনা হুমা আন নজর, দুই চক্ষু এর জেনা হচ্ছে দেখা, চোখের জেনা কি দেখা। ওয়াল উযুনানে জেনা হুমা আল ইসতিমা, দুই কান এর জেনা হচ্ছে শ্রবণ করা। ওয়াল লিসান জেনা হুয়াল কালাম, জিহ্বার জেনা হচ্ছে কথা। ওয়ালিয়াদ জিনাহু আল বাতশ, হাতের জিনা হচ্ছে ধরা, আর রেজুল জিনাহ আল খুতা, আর পায়ের জিনা হচ্ছে চলা, পাও দিয়ে চলে যায় জিনা করার জন্য, অল কলব ইয়াহাবি তামান্না, আর কলবের জিনা অন্তরের জিনা হচ্ছে এটাকে চাহিদা চাওয়া, অন্তরে খায়েশ রাখা, মনে ইচ্ছা রাখা, অয়ুসদ্দেকু জালিকা ইউকাদ্দিবুহু, এরপরে লজ্জাস্থানের মাধ্যমে ওটা বাস্তবায়ন হয় অথবা বাস্তবায়ন হয় না, এটা বুখারী হাদিস। জারির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, কালা সালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাযরিল ফুজাতে, হঠাৎ দৃষ্টি, এটা মাপ আল্লাহকে মাপ করে দেওয়া হয়, হঠাৎ দৃষ্টি কি জিনিস, ফাকালা ইসরিফ বসরাক, তোমার নজর যখন পড়ে গেল সঙ্গে সঙ্গে ফিরিয়ে নাও, এই হঠাৎ করে যে নজর পড়ে গেল সঙ্গে ফিরিয়ে নিলা, এতটুকুর মধ্যে যে নজরটা পড়ে গেল এটা আল্লাহ মাফ করবেন, মুসলিম এবং তিরমিজির হাদিস। ফুযুলুন নজর ইয়াদউ ইলা ইস্তিহসান আও কুসুরাতিল মানজার ফি কুলুবিন নাযির, অতি দৃষ্টি এটা চোখ দিয়ে মানুষকে দেখে, দেখার পরে যে জিনিসটা দেখলো তার সুরতটা তার অন্তরে অঙ্কিত হয়, তার চেহারায় তার মাথার মধ্যে অঙ্কিত হয়, এই জন্য বলা হয়েছে যে ইন্না নাজরা সাহামুন মিন সিহাম ইবলিস, দৃষ্টি হচ্ছে ইবলিসের বিষাক্ত তীরগুলোর থেকে একটা তীর, ইবলিসের যতগুলো তীর আছে একটা তীরের নাম কি, এই দৃষ্টি। ফামান গাদ্দা বাসারাহু লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য চক্ষুকে নিচু রাখে, আও রাসাহু হালাওয়াতান, আল্লাহ তাআলা তার অন্তরে ইমানের হালাওয়াত, ইমানের স্বাদ তৈরি করে দেন, ইয়াজিদুহা ফি কলবিহি, সে অন্তরে এই স্বাদ অনুভব করবে। শয়তান এই দৃষ্টির সঙ্গে সঙ্গে প্রবেশ করে, ফাইন্না ইয়ানফুযু মা আসরা মিন নুফুযিল হাওয়া ফিল মাকানিল খালি, খালি জায়গায় বাতার যত দ্রুত প্রবেশ করে মানুষের দৃষ্টির সঙ্গে শয়তান মানুষের অন্তরে তার চেয়ে বেশি দ্রুত প্রবেশ করে। এজন্য শয়তানের এই তীর থেকে হেফাজত থাকা, ইন্নাহু ইয়াশগুলুল কলব ওয়া ইউনসিহি মাসালিহাহু ওয়া ইয়াহুলু বাইনা বাইনাহা, যে শয়তান মানুষের মধ্যে এই কলব দৃষ্টির মাধ্যমে প্রবেশ করে, তারপরে অন্তরের মধ্যে আর আল্লাহর হুকুমের মধ্যে পার্থক্য করে দেয়, এবং শেষ পর্যন্ত এর অন্তরটাকে শয়তানের ফুটবলে পরিণত করে, শয়তান যা করে তাই করে। আমি সংক্ষেপ করছি এগুলো সম্পর্কে। এরপরে বলা হচ্ছে আর একটা রাস্তা, ফুদুল তাম, অতি খাদ্য গ্রহণ করা, বেশি খাওয়া, বেশি খাওয়া এটাও শয়তানের কাজ, এবং এর মাধ্যমেও অন্তরে রোগ তৈরি হয়। আমরা কালবুল মারিদ নিয়ে আলোচনা করছিলাম, কালবুল মারিদ, এই রোগাক্রান্ত কলবের রোগগুলো কেমনে প্রবেশ করে সে বিষয়গুলো আলোচনা হচ্ছিল। তৃতীয় রাস্তা হচ্ছে ফুদুল তাম, অতি খাওয়ন, বেশি খাওয়া, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দেখেন আমরা অনেক সময় বলি খান খান, খাবারটা নষ্ট হয়ে যাবে, কি বলি, বেশি করে জোর করে খাওয়াই, কি জন্য, খাবারটা নষ্ট হয়ে যাবে। আরে ভাই, খাইলে তো, না খাইলে খাবারটা নষ্ট হবে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন শুনেন, আন মিকদাম ইবনে মাযি কারাব ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মালা ইবনু আদম ফিআন শাররাম মিন বাতনিহি, বনি আদম যত পাত্র ভরে, যত পাত্র পূরণ করে, তার মধ্যে পেটের চেয়ে খারাপ আর কোন পাত্র নাই। তাহলে সবচেয়ে খারাপ পাত্র কি? এখন আপনি জোর করে খাওয়াইলেন, ভাই খাবারটা খান নষ্ট হয়ে যাবে, পেটে দিলে খারাপ, তো সবচেয়ে খারাপ পাত্র ওইটা, আল্লাহর সামনে খারাপ পাত্র, আপনি ফালাই দিলে খারাপ পাত্রে ফালান না, ওটা কুত্তা খাইবে, না পিঁপড়ে খাইবে, না পাখিতে খাইবে, আপনি এমন এক জায়গায় ঢুকাইলেন যেটা সবচেয়ে খারাপ পাত্র বলে আল্লাহ আখ্যায়িত করেছেন। তাহলে জোর করে খাওয়াইলে জিনিসটাকে হেফাজত হইল না, আরো খারাপ জায়গা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মালা ইবনু আদম, বনি আদম, মা মালা ইবনু আদম ফিআন, এমন কোন পাত্র বনি আদম পরিপূর্ণ করে না, ভরে না, শাররাম মিন বাতনিহি, যেটা তার পেটের চেয়ে বেশি খারাপ, পেটের চেয়ে খারাপ কোন পাত্র মানুষ ভরে না। বিহাসবি ইবনে আদম লুকাইমাতিন ইয়াকুমনা সুলবাহু, বনি আদমের জন্য এতটুকু খাবার যথেষ্ট যার দ্বারা, এত কয়েক লোকমা খাবার যথেষ্ট যার দ্বারা সে পিঠ থেকে সোজা করতে পারে। ফাইন কানা লা মাহালাতান, যদি তাকে বেশি খেতেই হয়, ফাসুলুসুন লি তামিহি ওয়াসুলুসুন লি শারাবিহি ওয়াসুলুসুন লি নাফসিহি, নাফাসিহি, তাহলে এক তৃতীয়াংশ খাবার খাবে খাবারের জন্য, এক তৃতীয়াংশ পানির জন্য, আর এক তৃতীয়াংশ শ্বাস নেওয়ার জন্য খালি রাখবে। এরকম ভাবে আরেকটা হাদিসে বলা হয়েছে, ইদা ইমতালাতিল মিয়াদাতু নামাতিল ফিকরাতু ওয়া খারাবাতিল হিকমাতু ওয়া কাদাল আযাম মিনাল ইবাদা। যখন মেয়েদা পাকস্থলী খাবারে ভরে যায়, তখন মানুষের চিন্তা চেতনা আঁকা ঘুমিয়ে পড়ে এবং তার হেকমা কি হয়ে যায়, বোকা হয়ে যায়, তার আকল বুদ্ধি কমে যায় এবং এবাদত করা তো নিজে বসে পড়ে, এবাদত করতে অলসতা এসে যায়। এজন্য খাবার কম গ্রহণ করতে হবে, বেশি খাইলে বেশি পানি পান করতে হবে, বেশি পানি খাইলে ঘুমাইতে বেশি হইবে, তারপরে বেশি ক্ষতিগ্রস্ত হইতে হইবে। এজন্য খাবার কমাই দেওয়া, এটা মুমিনের সিফাত। বেশি খাওয়ার কথা বলা হয়েছে, প্রয়োজনে খাবার খেতে নিষেধ না। আবার আপনি একেবারে খাওয়ান কমাই দিয়ে এমন দুর্বল হয়ে গেলেন যে এখন আপনি কি ইবাদত করতে পারেন না, এটা আবার কোনো বুজুর্গের বিষয় না। বেশি খাওয়ান, অতিরিক্ত খাওয়ার কথা বলা হচ্ছে। এরপর হল চার নম্বর, ফুদুলুল মুখালাফা, অতি মিশ্রণ, মানুষের সঙ্গে বেশি মিশা। এমনি আপনি দাওয়াতি কাজের জন্য, দিনী কাজের জন্য মিশবেন, এটা স্বভাব আছে। এটা ভিন্ন চ্যাপ্টার আলোচনা হবে ইনশাআল্লাহ। উখুয়াত এর উপর আমার লেকচার আছে, ইন্টারনেট যারা শোনেন এর মধ্যে আছে দিনী উখুয়াত, ভ্রাতৃত্ববোধের উপর আমার লেকচার আছে, সেখানে বিস্তারিত আলোচনা করেছি। তো এখানে যেটা বলা হচ্ছে সেটা ওইরকম না, প্রয়োজনের বেশি মানুষের সঙ্গে মিলামেশা করা, বন্ধু বান্ধব অমুক তমুক এত মিশে, এটার দ্বারা মানুষের গুণা ভিতরে ঢোকে। কারণ যখনই আপনি বেশি মিশবেন তখনই আপনি বেশি কথা বলবেন, বেশি কথা শুনবেন, আর দেখা যাবে যে শুনতে গিয়ে বলতে গিয়ে ভুল হবে। মানুষ যত কথা বেশি বলে তত তার ভুল বেশি হয়। এজন্য আমরা এখানে মানুষকে চারটা ভাগে ভাগ করি, কয়টা ভাগে, চারটা ভাগে ভাগ করি। এটাও এই তাজকিয়াতুন নুফুসের যে কিতাবগুলো আছে ওখানে আছে, যে এক প্রকার মানুষ হচ্ছে সমাজে এরকম যাদের সঙ্গে আপনার সম্পর্ক রাখতে হবে, যাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, এদেরকে আমরা কাল গেদা, খাদ্য সমতুল্য। খাদ্য যেমন মানুষের নিয়মিত খেতে হয় এবং সবসময় প্রয়োজন হয়, ঠিক এরকম খাদ্যবিহীন মানুষ মরে যায়, এরকম সমাজে এক প্রকারের মানুষ আছে যাদের সঙ্গে আপনার যোগাযোগ রক্ষা করতে হবে, ওঠা বসা করতে হবে, এদের কাছে যেতে হবে, আসতে হবে। এরা হল আল ওলামা। এরা কারা? ওলামা ও রব্বানিয়িন, যারা খালেস কোরআন এবং সুন্নার কথা বলে, যে সমস্ত আলেমরা, সে আলেমদের সঙ্গে যোগাযোগ রাখা, সে আলেমদের সংস্রবে যাওয়া। এর উপরে বিস্তারিত আমার লেকচার আছে, তাজকিয়াতুন নুফুস আমার লেকচার ইন্টারনেটেও আছে, অনেক দীর্ঘ সে এবারে পাঁচ সাতটা লেকচার আছে, আজকে তো সংক্ষিপ্তকার বলছি। তো এইখানে যেটা আছে সে হল কাল গিজা, খাদ্য সমতুল্য। খাদ্য যেমন নিয়মিত খেতে হয় এরকম আলেমদের কাছেও যেতে হবে, যারা কোরআন এবং সুন্না মোতাবেক সহি কথা বলে। এটাই কোরআনে বলা আছে, ফাস আলু আহলা দিক্রি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি কোনো বিষয়ে না জানো তো যারা জানে আহলে ইলম যারা, তোমরা ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করে নাও। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আলেমদের কাছে যাওয়া, ওলামা একরামদের শরণাপন্ন হওয়া, এটা তো ঠিক আছে। এবং এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের কাছে লোকেরা আসতেন, সাহাবারাও আসতেন, তো সেটা আমাদের যেতে হবে। এক নম্বর কাজ এটা। দুই নম্বর হল, কিন্তু এটার দ্বারা আবার এটা বলার কোনো কারণ নাই যে এই তো পীর পাওয়া গেল, আপনি দশজন আলেমের কাছে যান, পীর সাহেবের কাছেও যান, গিয়ে আপনি তার কাছে মাসলা মাসাল জানেন, কোরআন হাদিস জানেন, আমার আপত্তি নাই। কিন্তু যদি বলেন যে না, পীর সাহেবের কাছে গিয়ে তরিকার বায়াত নিতে হবে, এছাড়া কোন উপায় নাই, সেটা আমি আলোচনা আসতেছি ইনশাআল্লাহ পরে, এটা এখানে আপত্তি আছে। তরিকার বায়াত বা কিসের, আমার কাছে বই আছে তরিক বায়াত কেমনে নাই দেখাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আলেমদের কাছে যাওয়া, কোরআন হাদিসের কথা জিজ্ঞেস করে নেওয়া, এটা খুবই জরুরি। এটা সম্পর্কে আমরা আগেও বলেছি, এখন বলছি এবং কেমন ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত বলতে থাকবো, যে ওলামায়ে হকের কাছে যাওয়া, তাদের সংস্রবে থাকা, তাদের থেকে এলেম অর্জন করা, কোরআন হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা, এটা জরুরি। কিন্তু এইটাকে পুঁজি করে আমি বলবো যে না, এই জন্য আমার কাছে বায়াত দিতে হবে, আমি তোমাকে হেদায়েত দিয়ে দেব, পীর না ধরলে জাহান্নামে যেতে হবে, পীর দ্বারা ফরজ না ধরলে মরে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, এবং খেলাফত বাইয়াতের অনেক হাদিস আছে, এগুলো দলিল পেশ করলো। এটা যদি হয় তো সেটা আমার আলোচ্য বিষয় না, এটা আমি বলছি না, আমার এই আলোচনা সেটা বোঝার কোনো কারণ নাই। আলেমদের কাছে যোগাযোগ করার কথা বলা হয়েছে কোরআন সুন্নাহকে জানার জন্য, চিশতিয়া তরিকার বায়াত দেওয়ার জন্য না, কাদেরিয়ার বায়াত দেওয়ার জন্য না, সাবেরিয়ার বায়াত দেওয়ার জন্য না, যাব কিসের জন্য? কোরআন এবং হাদিসকে জানার জন্য। দুই নম্বর, সমাজের আর এক প্রকারের মানুষ, যেই মানুষরা হচ্ছে কাদ্দাওয়া, ঔষধের মতো, ঔষধ মানুষ খায় কিন্তু ভাতের মতো না, রুটির মতো না, যখন রোগ আক্রান্ত হয় তখন খায়, এবং খায় কতটুকু, যতটুকু প্রয়োজন অতটুকু, ঠিক কিনা? ডাক্তার সাহেব যতটুকু বলছেন অতটুকু খায়, ডাক্তার বলছেন একটা ট্যাবলেট খাইবা, আপনি তিনটা খাইবেন, হবে নাকি এটা? তাহলে দুই নম্বর, সমাজের মানুষ হলে এরকম, আপনি যাদের সঙ্গে মোয়ামালাত, মোয়াসাত, বেচা কেনা, ব্যবসা বাণিজ্য, লেনদেন, এইসব কাজের জন্য মানুষের উঠা বসা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে লেনদেন করেছেন, আর আপনি করবেন যদি আপনি ওই যে বারার একটা আলোচনা আছে আমাদের, তো বারা করতে হবে, এই বারা অর্থ এটা না, সেটা আমরা আসতেছি। দুই নম্বর হল যে লেনদেনের জন্য, বেচা কেনার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, সমাজের মোয়ামালাতের জন্য আপনি এদের সঙ্গে মিশতে পারবেন, কতটুকু মিশতে পারবেন? ঔষধের মতো, যতটুকু প্রয়োজন অতটুকু মিশবেন, প্রয়োজন শেষ তার বেশি মেশার দরকার নেই, ওদের সাথে বন্ধুত্ব করা যাবে না, মেশা যাবে বন্ধুত্ব করা যাবে না, এগুলো দুই নম্বর লোক, কার দাওয়া ঔষধের মতো। তিন নম্বর হল ওই সমস্ত লোকেরা যারা সমাজে বসবাস করে, যাদের সঙ্গে মিশলে কার দা, এ দা, দাওয়া মানে ঔষধ, আর দা মানে রোগ, দা উন মানে রোগ, মানে সোয়াচে রোগ, যাদের কাছে গেলে রোগ হওয়ার আশঙ্কা আছে, এরা হল বেদাতি, এরা কারা? তবে বেদাতির মধ্যে আকিদাগত বেদাতি, আমলি বেদাতি, আমল বেদাতি কিন্তু আকিদাগত বেদাতি না, এরা হল এই রোগের মতো, সোয়াচে রোগের মতো, গেলে খুঁজলি হবে, মানে বেদাতি পড়তে পারে। আর চার নম্বর হল কাসামুম, কাসাম, চার নম্বর এমন লোকেরা, এমন বেদাতি, যে বেদাতিরা একেবারে কাসামুম, মানে বিষের মতো, বিষ, বিষ খেলে মানুষ কি হয়? মরে যায়। এরকম ওদের খপ্পরে একবার পড়লে ইমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা আছে, কারণ সে দেখাইবে আল্লাহকে পাইতে হইলে পীর ছাড়া কোন উপায়ই নাই, পীর ধরা ফরজ, নিজেরা দোয়া করলে দোয়া কবুল হবে না, এই সমস্ত বলবে, যত গুনা করবা, গুনা যদি বেশি করো আল্লাহ মাফ করতে চাবে না, তো আল্লাহর কাছে পীর ধরলে পীরে তোমার জন্য অনুনয় বিনয় করে তারপর দোয়া করবে, তারপর মাফ পাইবে, এর আগে মাফ পাইবে না, এরকম শিখাই দিবে। এই যে আপনাকে যে পথ ভ্রষ্ট করবে, এরা হল সামুম, বিষের মতো, এদের কাছে গেলে ইমান শেষ। এই চারটে ভাগে ভাগ করলাম আমরা, আলোচনা হচ্ছিল ফুজুলুল মুখালাতা, বেশি মিশন, অতি মিশন, অতি মিশ্রণ, মানুষের বেশি মিশলে পরে এই ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, সেজন্য আমি প্রসঙ্গত ক্রমে চারটে ভাগে ভাগ করলাম। এক নম্বর, ওলামাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, নিজে মুস্তাহিদ হয়ে যাওয়া যাবে না। দুই নম্বর হল সমাজের যারা মোয়ামালাতের জন্য, বেচা কেনা ব্যবসার জন্য, নিজের পেশাগত কাজের জন্য যাদের সঙ্গে উঠা বসা করতে হয়, সেটা যতটুকু প্রয়োজন অতটুকু করা যাবে, এর বেশি না, বেশি করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আর যারা বেদাত করে এদের থেকে দূরে থাকা, নইলে আপনি রোগাক্রান্ত হতে পারেন। আর চার নম্বর, যারা শিরকের মধ্যে লিপ্ত আছে ওদের থেকে বিচ্ছিন্ন, ওরা গেলে মানে দেশাস হয়ে যাবেন। এবারে আসুন, আমরা এতক্ষণ আলোচনা করলাম রোগগুলো কেমনে ঢোকে, এখন রোগগুলো কি, সেই রোগগুলো আমরা আলোচনা করছি। এবারে আমাদের অন্তরে যে সমস্ত রোগগুলো ঢোকে সেই রোগগুলো, এক নম্বর রোগ হল শিরিক। এক নম্বর রোগ কি? এক নম্বর রোগের নাম হচ্ছে শিরিক। এই শিরিক একটা মারাত্মক রোগ, এটা মানুষের অন্তরে ঢুকে, এবং ঢুকে যত গুণা আছে সমস্ত গুণাহের মূল হচ্ছে শিরিক। মূল কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন যে আল্লাহ তাআলার সঙ্গে যদি কোনো ব্যক্তি শিরিক করে এবং সেই শিরিক নিয়ে মারা যায়, আল্লাহ তাআলা তা কখনো ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের নিচে যত গুনাহ আছে আল্লাহ এগুলো ক্ষমা করবেন। এটা সূরা নিসার 48 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা কোরআনে সূরা মায়দার 72 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। যে ব্যক্তি শিরিক করে আল্লাহর সঙ্গে তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। এই জন্য শয়তান চায় কোনোভাবে কি করাইতে, শিরিক করে দেন। শিরিক নিয়ে যদি মারা যায়, অন্য অন্য গুণা নিয়ে মারা গেল, দেখেন এই একটা ভুল বুঝছেন আবার, যে শিরিকের গুণা আল্লাহ মাফ করবেন না, তওবা করে মাফ করবেন না, এটা জীবদ্দশার কথা না। জীবদ্দশায় আপনি অতীতে শিরিক করেছেন, এখন তাওহীদ বুঝে আসলো, আপনি তওবা করেন, আল্লাহ মাফ করবেন। এটা হচ্ছে যে শিরিকের গুণা করা অবস্থায় শিরিক নিয়ে কেউ মারা গেল, আল্লাহ তাআলা অন্য কোন গুণা নদী কেউ না মারা যায়, আল্লাহ তাআলা ইচ্ছা করে তাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা করে জান্নাত দিবেন। কিন্তু যদি কোনো ব্যক্তি শিরিকের গুণা নিয়ে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা এই গুণা তাকে মাফ করে জান্নাত দিবেন এটা হবে না। এইটা আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা শিরিকের গুণা কখনো ক্ষমা করবেন না। বরং আল্লাহ কি বললেন সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অনেক নবীদের নাম উল্লেখ করে তারপরে কি সুন্দর করে বলছেন, সূরা আনআমের 88 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ আশরাকু, ওয়ালাউ, এই নবী রসুলরা যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন, লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে তারা যত আমল করেছেন সমস্ত আমলগুলো তাদের থেকে বরবাদ হয়ে যেত। নবীরা যত কাজ করেছেন, যত কষ্ট ক্লেশ করে জিহাদ করেছেন, লড়াই করেছেন, দাওয়াত দিয়েছেন, নবীদের সম্পর্কে আল্লাহ বলছেন যে নবীরাও যদি শিরিক করতেন, আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে বরবাদ করে দিতেন, গুনাহ সমূহ মিটিয়ে দিতেন, ধ্বংস করে দিতেন। সূরা আনআমের 88 নম্বর আয়াত। এরপরে দেখেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য আল্লাহ তাআলা বলছেন সূরা জুমারের 65 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, লাইন আশরাকতা, হে নবী আপনি যদি শিরিক করতেন, আমাদের নবীকে বলা হচ্ছে লাইন আশরাকতা, আপনি যদি শিরিক করতেন, লাইয়াহাবাতান্না আমালুকা, তাহলে আপনার আমলগুলো বরবাদ হয়ে যেত। আপনার আমল লাইয়াহাবাতান, অবশ্যই অবশ্যই আপনার আমলগুলো বরবাদ হয়ে যেত। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতেন, আপনিও ক্ষতিগ্রস্ত, যারা ক্ষতিগ্রস্ত জাহান্নামী পাপি এদের অন্তর্ভুক্ত আপনি হয়ে যেতেন। কাকে বলা হচ্ছে? আমাদের রবিজিকে বলা হচ্ছে। এজন্য কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন যে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করতে চাও, আমরা সবাই চাই না আল্লাহর সাক্ষাৎ লাভ করা যাবে কিয়ামতের মাঠে? সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ হাল নারা রব্বানা, আমরা কি আমাদের রবকে দেখতে পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাল্টা প্রশ্ন করলেন যে তোমরা কি পূর্ণিমার রাতে আকাশের চাঁদ দেখতে, যে পরিষ্কার আকাশে আকাশের চাঁদ দেখতে তোমরা কি কোনো বিড়াবিড়ি কোনো কষ্ট করতে হয়? সাহাবায়ে কেরাম না তা তো করতে হয় না, সবাই সমান দেখি। আবার প্রশ্ন করলেন, ঠিক দুপুরের সময় পরিষ্কার আকাশে সূর্য দেখতে তোমাদের কোনো বিড়াবিড়ি কোনো ধাক্কাধাক্কি করতে হয়? না, করতে হয় না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, নিশ্চয় তোমরা তোমাদের রবকে দেখতে পাবে কিয়ামতের দিবসে, কামা তারাউনা হাযাল কামার, যেমনি ভাবে তোমরা এই পূর্ণিমার চাঁদকে আকাশে দেখতে পাচ্ছ, পূর্ণিমার চাঁদকে আকাশের চাঁদকে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, এরকম ভাবে তোমরা আল্লাহকে দেখতে পাবে, পরিষ্কার দেখতে পাবে, কেমন দেখা যাবে? এই যে দেখাটা কেমনে দেখবেন? কোরআনে আল্লাহ তাআলা সূরায়ে কাহাফ এর 110 নম্বর আয়াতে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর লিকা আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায়, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন আমলে সালে করে। আমলে সালে করলেই হবে না, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতের সঙ্গে যেন অন্য কাউকে শরীক না করে, এটা শর্ত লাগাই দিলেন, অন্য কাউকে ইবাদতের মধ্যে কাউকে শরিক না করে। আল্লাহ তাআলা এজন্য কোরআনুল কারীমের সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, তাদের অধিকাংশ আল্লাহর প্রতি বিশ্বাস করে তবে ইবাদতের ক্ষেত্রে তারা শিরিক করা অবস্থায়, মানে বেশিরভাগ লোকেরা ঈমান আনা সত্ত্বেও মুশরিক। ঈমান আনা সত্ত্বেও কি ইমানদার আকসারুহুম মুসলিমা, তার বেশিরভাগ লোকেরা ঈমান আনা সত্ত্বেও মুশরিক। কেন বললেন এটা? আপনি আমাদের সমাজে তালাশ করবেন, বেশিরভাগ লোকেরাই ঈমান আনা সত্ত্বেও কি কোন না কোন শিরক লিপ্ত আছে। এই শিরকগুলো কি, এগুলো আমরা ইনশাআল্লাহ চিহ্নিত করবো একটু পরে। তো এক নম্বর রোগ হলো শিরিক, দুই নম্বর রোগ হলো বেদাত, বেদাত এতেকাদিয়া, তিন নম্বরে আল কিবির অহংকার, আল হাসাদ পরস্ত্রী কাতরতা, আল বোধ যেগুলো ঘৃণা বিদ্বেষ এগুলো আছে, আল গদব রাগ গীবাত পরে দোষ চর্চা করা, আল হেরস লোভ লালসা, আল কিজব মিথ্যা বলা, আল বখল কৃপণতা, আর রিয়া লোক দেখানো, আল গুরুর অহংকার ইত্তেবাল হওয়া, এরকমভাবে নিজের প্রবৃত্তি অনুসরণ করা, এরকমভাবে আরো অনেকগুলো বিষয় আছে। তো এগুলো হচ্ছে আপনার আত্মার রোগ, অন্তরের রোগ যেগুলো বলছিলাম, রোগাক্রান্ত অন্তরের যে রোগগুলো সেগুলো এই জাতীয় রোগগুলো আছে। এছাড়া আরো কিছু রোগ আছে, আমি এটা আর একটা কিতাবে নোট করেছিলাম। হ্যাঁ, শিরক আল কুফুর আল নেফাক আল জুলুম আল কিবির আল হাসাদ আল বগদ আল গীবত আল হেরস আল কিজব আল বুখল আর রিয়া আল গুরুর আল খাদা ইত্তিবাউল হাওয়া আল বেদা আল হাদাস আল গাদাব আল জাহাল মূর্খতা অতাকলিদুল আবা, এটা একটা রোগ। তাকলিদে আবা, বাপ দাদার অনুসরণ করে কথা কথা বলে কি, আরে বাপ দাদার যুক্তি করে আসলাম, বাপ দাদার যুক্তি করে আসলাম, এই দলিল দেন একটা। আপনি যখনই কোরআন হাদিসে দলিল পেশ করবেন তখনই এটা চলে আসে। এই জন্য আমি এই বইগুলোতে লিখছি, এখানে বইগুলোর মধ্যে এই দলিল দিয়ে নিয়েছে, প্রত্যেকটা নবীরা যখন দাওয়াত দিয়েছেন প্রত্যেকটা নবীকে বলা হয়েছে অজাদ না আলাইহি আবানা, আমরা আমাদের বাপ দাদার যুগ থেকে কাজটা করেছি, আর তুমি আবার এটাকে আমাদের বলতেছে এখন ভুল। এখনো দেখবেন যখনই আমরা কোরআন হাদিসের কথা বলি তখনই এই কথাটা চলে আসে, বাপ দাদা যুক্তি করে আসলাম, এই মৌলবী বার করতে আসলো, এত বড় বড় আলেমরা কম বুঝে, এত বড় বড় আলেমরা কম বুঝে, কোরআন হাদিস দলিল নাই। আপনি যখনই বলবেন, যখনই বলবেন এই জিনিসটা নাই, তখনই তারা বলবে কি, দেখেন আল্লাহু আকবার, নবীরা কিন্তু নাম উল্লেখ করেন নাই। এখন নিয়ে আসছি, আমি নবীদের দাওয়াত নিয়ে আসছি, নবীরা বলছেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওনারা কোন মূর্তি দেবদেবীর নাম বলেন নাই। সঙ্গে সঙ্গে এই লোকেরা করলো কি, লোকেরা বলল লা তাজারুন নাওয়াদাম ওয়ালা সুয়া ওয়া ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা, এই খবরদার তোমরা তোমাদের ওয়াদ সুয়া ইয়াউক ইয়াগুস নাসর গুলো ছাড়বে না। অথচ ওই নবী এইগুলোর নাম বলেন নাই, নবী বললেন তোমরা আল্লাহর ইবাদত করো, এছাড়া সব বাদ দাও। এখন ওই সময় বড় বড় কিছু বুজুর্গ ছিল, এই বুজুর্গরা মারা গেলেন, লোকেরা এদের মূর্তি বানাইল, সেই বুজুর্গদের মধ্যে আছে ওয়াদ সুয়া ইয়াউক ইয়াগুস নাসর। এটা তাফসীরে ইবনে কাসির লেখছে সুন্দর করে, বুখারী তো হাদিসটা আছে, যে নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে এরা বড় বড় বুজুর্গ ছিলেন, হঠাৎ করে এই লোকগুলো মারা যায়, মারা যাওয়ার পরে শয়তান আসছে, ওয়াজ শুরু করলো শয়তান, শয়তানে কি ওয়াজ করলো, এই লোকেরা লক্ষণ ভালো না, এই যে কয়েকদিনের মধ্যে বড় বড় আল্লাহর অলিগুলো মারা গেল, তোমাদের উপর আল্লাহর গজব আসবে, তওবা করো। কে ওয়াজ করতেছে, তওবা করো, আল্লাহর কাছে কান্দ, ফিরে আসো। আর শোনো দেখেন কিভাবে বলে, ওই যে বুজুর্গরা মারা গেল ওনাদের তো তোমরা কিছু কথা শুনো না, এখন তো গজব আসবে, একটা কাম করো, ওনারা যেইখানে বসে তোমাদেরকে ওয়াজ করতেন ওনাদের ওই জায়গায় একটা ওনাদের মূর্তি বানাও, মূর্তি বানাইয়া তারপরে ওনাদের কথাগুলো ওইখানে বসে পড়ো, তাহলে মনে মনে এই কল্পনা করবা যেন এই কথাগুলো ওনার মুখ থেকেই বের হচ্ছে, তাহলে তাসির বেশি হবে, তাহলে তাসির বেশি হবে। এইভাবে মূর্তি তৈরি করার জন্য পরামর্শ দিল, কিন্তু শয়তান কিন্তু মূর্তি পূজার জন্য পরামর্শ দেয় নাই, মূর্তি তৈরি করে ওনাদের মূর্তি তৈরি করে ওনাদের ওইখানে রাখো, এরপরে ওনাদের কথাগুলো আলোচনা করো, আর ধ্যান করো যে ওনাদের মুখ থেকে বেরোচ্ছে গুলো। এইভাবে মূর্তি তৈরি হলো, তৈরি হওয়ার পরে লোকেরা সেই কাজ করতে রইল, ওই প্রজন্ম আর মূর্তি পূজা করে নাই। এরপরে প্রজন্মের পর প্রজন্ম, তারপরে প্রজন্ম আসলো, লোকেরা তাজিম শুরু করলো, তারপরে সেজদা শুরু করলো, এরপরে এদেরকে মাধ্যম বানাইলো, এরপরে পূজা শুরু করলো। এইভাবে মূর্তি পূজা শুরু হয়ে যায়। তো এখন যখনই নবী দাওয়াত দিলেন এক আল্লাহর ইবাদত করো, ওই লোকগুলো বলল কি, ওয়ালা তাযারুন নাওয়াদাও ওয়ালা সুআ ওয়ালা ইয়াউ ওয়ালা ইয়াগুস ওয়াউক ওয়ানাসরা ওয়াদ সুআ ইয়াগুস ইয়াউক নাসর, এগুলো ছাড়বে না, এরা কি কম বুঝছে, নিয়ে গেল কোথায়। নবী কিন্তু ওই বুজুর্গের নাম বলে, আমরাও যখন কোনো কথা বলি তখনই বলে কি, অমুক বুজুর্গ কম বুঝছেন, অমুক বুজুর্গ কম বুঝছেন, বিভিন্ন বুজুর্গদের নাম চলে আসে। আমরা বলি কোন বুজুর্গ কি বুঝলো কি না বুঝলো, আমরা বুজুর্গ দিয়ে কোরআন হাদিসকে যাচাই করব না, বরং কোরআন হাদিস দিয়ে বুজুর্গকে যাচাই করব, ঠিক কিনা? পরিষ্কার বিষয়, বুজুর্গের কথা যদি কোরআন সুন্নাহ দলিল মুয়াফিক হয় তবে আইনি ওরাসি মাথায় তুলে নেব, আর যদি বুজুর্গের কথা কোরআন সুন্নাহ মোতাবেক না হয় আমরা ওটা গ্রহণ করতে রাজি নই। এখন অনেক বড় বুজুর্গ, বড় বুজুর্গ মরে গেছেন, উনি ভালো জানেন, ওনার কাছে দলিল থাকলে উনি আল্লাহর কাছে নাজাত পাবেন, না হলে ওনার জবাব উনি দিবেন, আমরা ওনার জবাব দেওয়ার জন্য বসি নাই। কোরআনে বলা আছে তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তারা চলে গেছেন, তারা কেউ উম্মা ছিল চলে গেছে দুনিয়া থেকে, তাদের যা উপার্জন তারা করে গেছেন সেটার ফল তারা পাবেন, আর তোমরা যা কামাই করবে তার ফল তোমরা ভোগ করবে। আমাদেরকে এটা বলা হয় নাই যে বড় বুজুর্গ কি বললো, আমাদেরকে বলা হয় বড় বুজুর্গদেরকে আমরা যাচাই করবো কোরআন সুন্নাহ দিয়ে, কোরআন সুন্নাহর সঙ্গে যা মিলবে আমরা ওটা মানবো, যেটা মিলবে না ওটা বাদ। এখন কোন বুজুর্গ বড় জিনিস বুঝলো কে বুঝলো না, এই জবাবদার আমাদের কোনো প্রয়োজন নেই, এই জন্য এটা একটা বড় দোষ, তাকলিদে আবা। কি নাম এটার? তাকলিদে আবা। আমি যেদিন বিস্তারিত এখানে লিখছি যে আগের যুগে যখনই দাওয়াত দাওয়াত নবীরা দাওয়াত দিয়েছেন বারবার এই কথাটা আসছে, অজাতনা আলাইহি আবানা, অজাতনা আলাইহি আবানা, আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি এই কাজ করতে, এরাও নতুন কোথা থেকে আসলো, এইভাবে নয় নবীর ভাষণ এখানে আসছে, নয় জন নবীর ভাষণ এই বিষয়ে, প্রত্যেকের একই উত্তর, কুফফাররা উত্তর দিয়েছে যুগে যুগে আমাদের বাপ দাদারা এই কাজ করেছে, বাপ দাদার যুগ থেকে এই কাজ করতে পেয়েছি, আবার তুমি কোথায় আসলা, এই বিষয়গুলো এখানে আছে। এটা আমার একটা রোগ, অন্তরে যে রোগ তাহলে এটাও একটা রোগ। এবারে আসুন এই রোগগুলোর সংশোধন কেমনে হবে, ঔষধগুলো কি, আমরা ঔষধগুলো আলোচনা করছি। এবারে ঔষধগুলো হচ্ছে আল ইখলাস, প্রথম হল ইখলাস, ওটাকে ঔষধ যে একেবারে সম্পূর্ণভাবে খারেজ করে নেওয়া ইবাদতটাকে আল্লাহর জন্য। এরপরে আল ইয়াকিন, এগুলো আসলে ব্যাখ্যা দিতে গেলে প্রত্যেকটা এক একটা আলাদা চ্যাপ্টার আছে, এক একটা বিষয় এক একটা আলোচনার বিষয় রাখে, এবং এক একটা যদি এক এক রাত্র প্রয়োজন, আমি শুধু নামগুলো বলেছি, আল ইয়াকিন, আল কবুল, এটা আমার এই বইয়ের মধ্যে এগুলোর ব্যাখ্যা দেওয়া আছে, ইয়াকিন কি জিনিস, কবুল কি জিনিস, মাহাব্বা কি জিনিস। কারণ তাওহীদের জন্য সাতটা শর্ত আছে, একজন লোক মুয়াহ্হিদ তাওহীদবাদী আল্লাহকে বিশ্বাস করলো, এটা মুখে বললেই হবে না, সাতটা শর্ত এখানে উল্লেখ করা আছে, এবং যে ব্যাখ্যাগুলো আছে, আল কবুল, আল ইনকিয়াদ আনুগত্য করা, আল সিদক, আল ইলম, আল মাহাব্বা, আত তাওবা, আল ইস্তিগফার, আস সবর, আস শুকুর, আত তাওয়াক্কুল, আল খৌফ, আর রাজা, আল মুরাকাবা, আল মুহাসাবা, আল যুহুদ, আল ওয়ারা, আত তাসলিম, আল কানা, আর রিদা বিল কাযা ওয়াল কাদার, আর দুআ, যিকরুল্লাহ, তেলাওয়াতুল কোরআন, কিয়ামুল লাইল, আর সালাত আলা নবী, এগুলো হচ্ছে ঔষধ। এই বিষয়গুলো ঔষধ আকারে পালন করলে আশা করা যায় আধ্যাত্মিক যে রোগগুলো বললাম আমরা, আত্মার রোগ, এগুলো থেকে মুক্তি পাওয়া যাবে। শিরিকের বিরুদ্ধে এখলাস, এরকম ইয়াকিন, কবুল, ইনকিয়াদ, আল্লাহর কাছে আনুগত্য প্রকাশ করা, তাসলিম, নিজেকে সমর্পণ করে দেওয়া, তওবা করা, ইস্তিগফার করা, সবর করা বিপদ আপদে, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর কাছে আশা করা, মোরাকাবা করা, নিজের হিসাব নিকাশ করা, এই বিষয়গুলো অল্প তুষ্টি থাকা, এই বিষয়গুলো এখানে চলে আসছে। এরপরে আর রেজা বিল কদা, আল্লাহ তালার যে তাকদীরে বিশ্বাস করা, এরপরে আল্লাহর জিকির করা, তেলাওয়াতে কোরআন করা, কেয়ামুল লাইল করা, রাতের বেলায় একা একা আল্লাহর কাছে গিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করা, এরকম সালাত আলা নবী, নবীর প্রতি দুরুদ শরীফ পাঠ করা, এগুলো হচ্ছে ইবাদত। এবারে আসুন এই তাজকিয়া আত্মশুদ্ধির জন্য, এবারে আমাদের সমাজে যেটা হলো, এতক্ষণ আমি আত্মশুদ্ধি আলোচনা করেছি পজিটিভ সাইড, মানে যেটা কোরআন হাদিসে আছে, এখন যেটা হবে আত্মশুদ্ধিকে কেন্দ্র করে যেগুলো তৈরি করা হয়েছে সেগুলো, প্রথম নাম্বার বিষয় যে আত্মশুদ্ধি করতে হলে কোন পীর ধরা ছাড়া উপায় নাই, যার কোন পীর নাই তার পীর শয়তান। এখানে ঢুকাই দিল একটা যে আপনাকে আত্মশুদ্ধি করতে হলে পীর ধরতে হবে, পীর ধরা ছাড়া চলা যাবে না, যার কোন পীর নাই তার পীর হচ্ছে শয়তান, এটা এখানে লেখা আছে, আমরা এই বইগুলো আগেও বলেছি। যেহেতু বিষয়টা সাথে সম্পৃক্ত, এই বইতে লেখছে যার কোন পীর নাই তার পীর শয়তান। এবং এর আরবিতে লেখছে আবার, যাতে করে মানুষ এটাকে কি আরবিতে বোঝায় লেখছে, বুজুর্গদের উক্তি, যাহার কোন পীর নাই, যাহার পীর নাই তাহার পীর শয়তান। বুজুর্গদের উক্তি আরবিতে, মান লাইসা লাহু শাইখুন ফাশাইখু শাইতান, যেই ব্যক্তির পীর নাই তাহার পীর শয়তান। একটি উদাহরণ দিয়ে আবার বিস্তারিত লেখছে, এভাবে পীরকে ধরতে হবে। এক নম্বর, এই পীর ধরাটা সরি ইস্তার কি, এটা লেখছে সরি হাইসিয়াত হল পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, এটা লেখা আছে একটা বইতে, পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। এরপরে এই পীর যদি দুইজন হয় অসুবিধা নাই, মাওলানা কারামত আলী জৌনপুরি আহমদ লিখেছেন, রেফারেন্স দিচ্ছে আর কি, যদি তোমার দুইজন পীর হয় আর যদি আল্লাহ উভয় পীরকে মাফ করেন, কেয়ামতের দিন নাজাত দেন, তবে দো পীর দো ডানা পাকারকে তুমি বেহেস্ত মেলে জায়গা কুই হরজ নেই। বাংলায় আবার অর্থ লেখছে, তোমার দুই পীর তোমার দুই ডানা ধরে বেহেস্তে নিয়ে যাবেন, কোনই ক্ষতি নাই। পীর ধরতে হবে তার ফরজ হল। এবারে পীরের কাছে বায়াত কেমনে হবে, উর্দুতে লেখা আছে এখানে আমি পড়ি, এটা আওর বায়াত কিয়া মাইনে উপর তরিকা চিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া মুজদ্দিদিয়াকে উপর হাত ফকির মোহাম্মদ অমুক নাম লেখা আছে এখানে, খলিফা জন অমুককে আয় মেরে আল্লাহ উস তরিকাকে নিয়ামত কো মেরে নসিব কর, তরিকার নিয়ামত নসিব কর, আর জামাতে রসুল্লামে মেরি হাসর কর। একদিকে বলতে তরিকার, আরেক বল জামাতে রসুল্লাহ, তরিকা কিন্তু চলে গেছে চিস্তিয়া সাবরে কাদেরিয়া নকশাবন্দিয়া। এখন আসুন, এই যে তরিকাগুলো যাদের নামে তৈরি করা হলো এই লোকগুলোর জন্ম কবে? আপনি একটা জিনিস দেখেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, যার নামে কাদেরিয়া তরিকা তৈরি করা হয়েছে, আমি জানি না উনি বলেছেন কিনা, ওনার দোষ দিচ্ছেন আমি, আমার কথা ক্লিয়ার, আমি ওনার সমালোচনা করছি না, উনি মরে গেছেন। এখন ওনার জন্মটা হল 470 হিজরিতে, মারা গেছেন 561 হিজরিতে, তাহলে 470 পৌনে 500 বছর, আল্লাহ নবীর হিজরতের পৌনে 500 বছর পরে তার জন্ম। এরপরে আসুন, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ নামে চিশতিয়া তরিকা, ওনার জন্ম হচ্ছে 527 হিজরিতে এবং মৃত্যু হল 633 হিজরিতে। এরপর সোহরাওয়ার্দিয়া তরিকা, সোহরাওয়ার্দী ওনার জন্ম হল 539 হিজরিতে, মৃত্যু হল 632 হিজরিতে। বাহাউদ্দিন নকশাবন্দী, দেখবেন নকশাবন্দী তরিকা আছে, নকশাবন্দী, নকশাবন্দী তরিকার নকশাবন্দীর জন্ম হল 718 হিজরিতে আর মৃত্যু হল 791 হিজরিতে। এখন পীর ধরা যে ফরজ, চিশতিয়া কাদেরিয়া নকশাবন্দী তো বায়াত নিল, এই যে লোকগুলোর জন্ম হল এত বছর পরে, তাহলে এর আগের যে লোকগুলো সেগুলো কি এই কোন তরিকা ছিল? অবশ্যই ছিল না। সেই লোকগুলো এটা ফরজ তরক করলো, সেই লোকগুলো ফরজ তরক করলো, সেই লোকগুলোর অবস্থা কি হবে? এইভাবে আমরা দেখি যে তারপরে আসে কি, তারপরে যে বিষয়টা যে এই পীর কি কাজ করেন, আসুন বান্দা, এখানে আছে পীর মুরিদ সম্পর্কে প্রশ্ন জবাব, বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না। পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন, যাহাতে তিনি কবুল করিয়া নেন, ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তাহাকে কবুল করিয়া নেন, আল্লাহ পাক তাকে চায় না। এখন আসেন কোরআন কি বলে শুনুন, কোরআন বলছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি বলুন, হে আমার ওই সকল বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে নিজেদের উপরে জুলুম করেছো, ইসরাফ করেছো, অপচয় করেছো, গুনাহ করেছো, সীমা লঙ্ঘন করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন, এটা বলছেন আল্লাহ, আল্লাহ বলছেন সব ক্ষমা করে দিবেন। আর এখন পীর কি বলল, আল্লাহ মাফ করতে চায় না, তো তারপরে যখন পীর সাহেব অনুনয় বিনয় করে আল্লাহর কাছে বলে, তারপরে আল্লাহ মাফ করতে চান। আল্লাহ তাআলা কোরআনে আরো বলছেন সূরায়ে গাফের এর 60 নম্বর আয়াতে বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রবের এলান হচ্ছে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ বলছেন ডাক দাও আমি সাড়া দিব, কোন ভাই মাধ্যম আছে, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে অহংকার করে দূরে থাকে, সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, সূরা নূরের ভিতর আছে, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কোরআনে আজা বলা আছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, কত আয়াত। এমনি ভাবে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন যে মক্কার কুফফাররাও বিপদে পড়লে ডাকত কাকে, সব ভুলে যেত। তারা যে দেবদেবীর পূজা করত, কিন্তু বিপদে পড়লে মক্কার কুফফাররাও সব খাজা বাবা গাজা বাবা দেবদেবী পূজা সব বাদ দিয়ে ডাকত কাকে, আর আমার দেশের মানুষেরা বিপদে পড়লে ডাকে কাকে। দেখেন কোরআন, দেখেন কোরআন আল্লাহ তাআলা বলছেন সূরা ইউনুসের 22 নম্বর আয়াতে, ওয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর হাত্তা ইদা কুনতুম ফিল ফুলকি, যখন তোমা সে আল্লাহ তোমাদেরকে যিনি সমুদ্রে এবং স্থলে জলে এবং স্থলে ভ্রমণ করান, যখন তোমরা নৌকায় জাহাজে সমুদ্রে চলতে লাগলে, ওয়াজারাইনা বিহিম বিরিহান তাইয়িবাতিন, খুব সুন্দর বাতাস যখন প্রবাহিত হতে লাগলো, ফারিহু বিহা অফারিহু বিহা, এবং খুব আনন্দ উল্লাস করতে লাগলো। ওই টাইটানিকের মতো আর কি, টাইটানিক যখন ছাড়লো ক্যাপ্টেন বলল তোমরা ফুর্তি করো, একটা শোলা ডুবতে পারে কিন্তু টাইটানিক ডুবতে পারে না। এরপরে আল্লাহ বলছেন ফারিহু বিহাদ, ওরা খুব আনন্দ উৎসব করতে লাগলো, ফুর্তি করতে লাগলো, গান গাইতে লাগলো। যা আতাহারি হন আসিফুন, আল্লাহ বলছেন হঠাৎ করে একেবারে কি আসলো, হা মুসলধারে মানে বাতাস আসলো, ওয়াজাহুমুল মাউজ মিন কুল্লি মাকান, চতুর্দিক থেকে তুফান আসলো, অজন্য আন্না মুহিত বিহিম, আর মনে করলো যে এখন তাদেরকে ঘিরে ফেলবে। এখন তারা করলো কি, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা আল্লাহকে ডাকে মুখলিসিনা লাহুদ্দিন, একেবারে খালেস পিওর আল্লাহকে, ইখলাসের সঙ্গে আল্লাহকে ডাকে। কাকে ডাকে? আল্লাহ বলেন কাদের সম্পর্কে, আল্লাহর কাছে দোয়া করতে তারা, লাইন আনজাইতানা মিন হাযিহি, আল্লাহ তুমি যদি আমাদেরকে এর থেকে মুক্তি দান করো, লানাকুনান্না মিনাস শাকিরিন, আমরা তোমার একেবারে শুকুর এবং কৃতজ্ঞ বান্দা হয়ে যাব। আল্লাহ বলছেন ফালাম্মা আনজাহুম, আল্লাহ যখন তাকে নাজাত দিলেন, ইযাহুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি, তারা অন্যায়ভাবে জমিনে ফাসাদ এবং তারা শিরিক করতে আরম্ভ করলো, সূরা ইউনুস 22 নম্বর আয়াত। এরকম ভাবে কোরআনের আরো আয়াত আছে, ওয়াইদা গাশিয়াহুম মাউযুন কাযুলাল দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহ বলছেন সূরা লোকমানের 32 নম্বর আয়াতে, যখন তাদেরকে মেঘমালার মতো তুফান ধরল তখন তারা আল্লাহকে খালেস ভাবে ডাকে। এরপরে যখন আল্লাহ নাজাত দিলেন ফালাম্মা নাজ্জামিল আল বাররে, যখন তাদেরকে নাজাত দিলেন ফামিন হুম মুক্তাসিদ, তখন তাদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে এদের মধ্যে কেউ আল্লাহ অকৃতজ্ঞ হয়, কেউ আল্লাহকে অস্বীকার করে। এই বিষয় বিস্তারিত সামনে আসছে বিষয়গুলো। এরকম ভাবে আল্লাহ তাআলা এরপর দেখেন কি সুন্দরকে বলছেন আল্লাহ, এটা দেখেন খেয়াল করেন, আল্লাহ বলছেন তোমরা যে মানুষদেরকে ডাকবা, ওই যে মানুষ, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, আল্লাহকে বাদ দিয়ে তোমরা তাদেরকে ডাকো, ইবাদুন আমসালুকুম, ওরাও তোমাদের মতই গোলাম। তোমাদের মতো কি? তোমাদের পীরকে ডাকো, মাদরে ডাকো, খাজা বাবা ডাকো, গাজা বাবা ডাকো, ওরা সবাই তোমার কি? আল্লাহ বলছেন ইবাদুন আমসালুকুম, তোমাদের মতই আল্লাহর গোলাম। ফাদউহুম, ওদেরকে ডাকো, ফালিয়াস্তাজিবু লাকুম ইন কুনতুম সাদিকিন, দেখি তোমাদের ডাকে সাড়া দেয় কিনা, যে সত্যবাদী হও। সূরা আরাফের 194 নম্বর আয়াত। এরপর আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস বুরিবা মাসালুন, হে দুনিয়ার লোকেরা তোমাদেরকে একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, ফাস্তামিউ লাহু, একেবারে কান লাগাইয়া শুনো, ভালো করে শুনো। আল্লাহ বলছেন ফাস্তামিউ, ইস্তেমা মানে এমনি শোনা না, কান লাগাই শোনা, কান লাগাইয়া শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, লাই ইখলুকু যুবাবান, ওরা একটা মাছিও তৈরি করতে পারবে না। পারবে মুর্দারা? পারবে জেন্দারা? পারবে? তোমরা জেন্দা মুর্দা যাকে ডাকো, ওরা একটা মাছিও তৈরি করতে পারবে না। ওয়ালাউ ইজতামাউ লা, যদিও তারা সব একত্র হয়ে যায়, সব একত্র হয়ে মাছ তৈরি করতে পারবে না, মাছি বানাতে পারবে না। এরপর আল্লাহ বলছেন ওয়াই ইয়াসলুবুহুল যুবাবু শাইআন, যদি ওদের কোন জিনিস একটা মাছি ছিনতাই করে নিয়ে যায়, লা ইয়াস্তানকিযুহু মিনহু, তাহলে মাছির কবল থেকে তাদের ওই ছিনতাইকৃত জিনিসকে রক্ষা করতেও পারে না, ছাড়াইতে পারে না। দাউফাত তালিবুল মাতলুব, আল্লাহ বলেন কি দুর্বল যে তার কাছে প্রার্থনা কারি আর প্রার্থিত ব্যক্তি, যার কাছে প্রার্থনা করা হয় এবং যারা করে তারা কতই না দুর্বল। সূরা হজের 72 নম্বর আয়াত। এবারে আমরা আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবে কিনা এটা একটা বিষয়, আল্লাহ তারা শুনেন কিনা। কোরআনে আল্লাহ বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি তোমার গর্দানের সাহারগের চোখ কাছে, আমার এলেম তোমার গর্দানের সাহারগের চোখ কাছে, তুমি ডাক দিবে আমি ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিব। সূরা কাফের 16 নম্বর আয়াত। এরকম ভাবে দেখা যায় এজন্য নবীরা কোরআনুল কারীমে দেখা যায় বিপদে পড়ে আল্লাহকে ডেকেছেন। আদম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করলেন, সূরা আম্বিয়াতে 73 নম্বর 83 নম্বর আছে, ওয়াজকুর আব্দান আইয়ুব ইজ নাদা রব্বাহু আন্নী মাসসানিয়া আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি বিপদে পড়েছি আল্লাহ তুমি দয়ালু তুমি আমাকে দয়া করো। এরকম ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়ে মাছে পেড়ে গেলেন, দোয়া করলেন, ফালাউলা আল্লাহ তো বলছেন, ফালাউলা ইন্না আন্নাহু কানা মিনাল মুসাববিহিন, যদি তিনি আল্লাহর কাছে তাসবিহ না করতেন, তওবা না করতেন, দোয়া না করতেন, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইবআসুন, তাহলে কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটেই থেকে যেতেন। সূরা সাফাতের 143 নম্বর আয়াত। এরকম ভাবে জাকারিয়া আলাইহিস সালাম তিনি দোয়া করলেন আল্লাহর কাছে, হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু ক্বাল রাব্বি হাবলি মিনাল মিল্লাতুনকা যুররিয়্যা, আল্লাহর কাছে সন্তান চাইলেন, সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াত। এরকম ভাবে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে, সূরা কমরের 10 নম্বর আয়াত, ফাদাআ রাব্বাহু আন্নি মাগলুবুন ফানতাসির। তাহলে দেখা যায় সব নবীরা দোয়া করেছেন কার কাছে? ডাইরেক্ট। এবারে আমরা যে আল্লাহর কাছে দোয়া করব ডাইরেক্ট না ভাইয়ের মাধ্যমে, কারণ ডাইরেক্ট না ভাইয়ের মাধ্যমে এখানে পীরেরা মনে করে যে পীরসা বলে একটা মাধ্যম, এবং তারা এখন প্রকাশ্যে বলে। আমি একটা ওয়াজ মাহফিলে ছিলাম, সেখানে ডাইরেক্ট বলতেছিল যে যেই মামলার উকিল নাই সেই মামলার তদবির নাই, যেই মামলার তদবির নাই ওই মামলার খালাস নাই। বুঝতেই পারছেন কারা বলে এটা? আসুন, এরা তুলনা করছে কি, দুনিয়াতে একটা জজের কাছে কথা বলতে হইলে উকিল ধরতে হয়, আল্লাহর কাছে বলতে হলে উকিল ধরতে হবে। এই বুঝাই দিল যুক্তিকে সাংবাদিক। আপনি আসুন এইখানে, প্রথম বেয়াদবি আল্লাহর সঙ্গে, আল্লাহকে তুলনা করলো কার সাথে? একটা জজের সঙ্গে। আসুন, এটা বেয়াদবি কেমনে? দুনিয়ার একটা জজ নিজের চোখে দেখলো রাস্তায় বসে একটা লোক একটা লোককে জবাই করতেছে, ওই মামলা তার আদালতে গেছে, তিনি কি এখন ওই যে চোখে দেখলেন সেই নিজের এলেম অনুযায়ী দেখার কারণে উনি আসামিকে ফাঁসি দিয়ে হুকুম দিলেন, পারবে এটা হতে? কি লাগবে? সাক্ষী লাগবে। ওই বিচারের যে রুল আছে সেই রুল অনুযায়ী আসতে হবে। আর যদি নিজে সাক্ষী দিতে চায় তাহলে তাকে ওই এজলাস থেকে নেমে আর এক আদালতকে সাক্ষী দিতে হবে যে আমি একজন সাক্ষী। তার মানে হচ্ছে দুনিয়ার জজ যদি নিজের চোখেও দেখে তারপরেও সে সাক্ষী ছাড়া বিচার করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করার জন্য কোন সাক্ষীর প্রয়োজন নাই, কোন ব্যক্তির প্রয়োজন নাই, কারো কাছে জবাবদিহি করতে বাধ্য না, তিনি স্বয়ং সম্পূর্ণ সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকে জজের সঙ্গে তুলনা করলাম, একটা জজ বিচার করতে গিয়ে সে জবাবদিহি করতে সরকারের কাছে, আল্লাহ কারো জবাবদিহি করতে বাধ্য? আল্লাহকে জবাবদিহি করতে বাধ্য নন। এরপরে আল্লাহ তাআলা দুনিয়ার জজেরা আলিমুন বিজাতি সুদুর না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু নিজে বলেছেন, আমার কাছে অনেক মামলা আসে, তোমাদের মধ্যে আলহান কেউ আছে এরকম বাক পটু, কথা বেশি বলতে পারে, সাজা কিছু বলতে পারে, একজন বলতে পারে না, যার হক সে বলতে পারে নাই, যার হক না সে বলতে পেরেছে, আর আমি সেই কথার ভিত্তিতে আমি বিচারের রায় দিলাম, আমার রায়ের দ্বারা হালাল হয় নাই, যদি এরকম কারোর জন্য অন্যায় রায় দেওয়া হয় তাহলে আমি তার জন্য আত্মাউলাহু নারান, আমি তার জন্য জাহান্নামের আগুন দিলাম, ওটা হালাল না, তার জন্য কি দিলাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে পর্যন্ত বলেছেন যে আমি বিচার করতে গিয়ে এই সমস্যা করতে পারি। দুনিয়ার কোন বিচারকেরা এক তো সার্বভৌম ক্ষমতা মালিক না, আল্লাহ কি? দুনিয়ার বিচারকেরা অন্তর্জামী নয়, আল্লাহ কি? দুনিয়ার বিচারকেরা সাক্ষীবিহীন বিচার করতে পারে না, আল্লাহ কি? আল্লাহ তো সাক্ষী, হাত পাওয়া তো পারি করবেন সাক্ষী, আল্লাহর আছে সবকিছু। দুনিয়ার বিচারকরা কোন সাক্ষী না থাকলে তারা হাত পা দিয়ে সাক্ষী বানি পারবে? হাত সাক্ষী দে, পা সাক্ষী দে, তাহলে কাকে? তারপরে আসুন, দুনিয়ার উকিলরা ওকালতি করে, ওদের একটা লাইসেন্স আছে, তুমি যে ওইখানে ওকালতি করার সুযোগ পাইবা লাইসেন্স দিল কি? তোমার লাইসেন্স দিল কি? মেশকাত বা বলে এতেসাম বিলকিতাব সুন্নাহ পড়েন, ওখানে পরিষ্কার বলা আছে আব্দুল ইবনে মাসউদ হাদিস, উনি বলেছেন মান কানা মিনকুম মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান ক্বাদ মাতা, তোমরা যদি কাউকে আদর্শ রূপে গ্রহণ করতে চাও ওই সমস্ত লোকদেরকে করো যারা মরে গেছে। নিশ্চয় জেনে রাখো জীবিত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জীবিত আছে অতক্ষণ পর্যন্ত আশঙ্কা মুক্ত নয়, ফিতনা মুক্ত নয়, যেই কোনো মুহূর্তে বেঈমান হতে পারে। তোমার ওকালতি সার্টিফিকেট দিল কিনা মৃত্যুর আগ পর্যন্ত? এরপরে উনি ওই যে বললেন যে মৃত্যু লোকদেরকে তোমরা অনুসরণ করছো, মৃত্যু কারা? মাজার? মাজার খুব খুশি না, ব্যাখ্যা দিচ্ছেন সামনে, উলাইকা আসহাবু মুহাম্মদ, তারা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, কানু আফদাল হাদিল উম্মা, যারা এই উম্মার সবচেয়ে উত্তম ব্যক্তি ছিলেন, আমাকাহুম ইলমান, এলেমের সবচেয়ে গভীর এলেমের অধিকারী ছিলেন যারা, আকাল্লাহুম তাকাল্লুফান, যাদের মধ্যে কোন কৃত্রিমতা ছিল না, ইখতারাহুমুল্লাহু লিসাহাবাতি নবীহি ওয়া ইকামাতি দীনিহি, আল্লাহ তাআলা যাদেরকে নবীর সাহাবী হওয়ার জন্য নির্বাচন করেছেন এবং যাদের মাধ্যমে আল্লাহ দীন কায়েমের নির্বাচন করেছেন, তোমরা ওদের অনুসরণ করো, ওই মৃত্যু ব্যক্তির অনুসরণ করো। তাহলে বললেন মৃত্যুর আগ পর্যন্ত কোন ব্যক্তি আশঙ্কা মুক্ত না, হতে পারে সে ভালো একজন আলেম, হতে পারে বুজুর্গ, ধারণা করতে পারি, কিন্তু সার্টিফিকেট আর মালিক কে? একেবারে ওলিয়ে কামেল মোকাম্মেল জান্নাতের টিকিটধারী। আরে বেটা, জান্নাতের টিকিট তোমাকে যে দিবে উনি নিজে যে পাইবে তা নিশ্চয়তা আছে? আর যদি কোনো ব্যক্তি বলে হ্যাঁ নিশ্চিত সে টিকিট পাবে, জান্নাতে যেতে পারবে, জান্নাতে যেতে পারবে, ওলিয়ে কামেল, এটা একেবারে তাজকি আল্লাহ। আমরা কারো সম্পর্কে ভালো ধারণা করতে পারি, দুনিয়ার চেয়ারম্যান যখন একটা সার্টিফিকেট দেয়, চেয়ারম্যান সার্টিফিকেট, কমিশনার সনদ দেয়, সার্টিফিকেট দেয়, চারিত্রিক সার্টিফিকেট, লেখে কি লোকটি আমার জানা মতে সৎ চরিত্র অধিকারী, কোন রাষ্ট্রদ্রোহী কাজে জড়িত না, আমার জানা মতে, এটা লেখে না? কেন লেখে এটা? কারণ অন্তরের খবর সে জানে, গোপন খবর সে জানে? দুনিয়ার সামান্য সার্টিফিকেটের ক্ষেত্রে এত সতর্কতা অবলম্বন করা হয়, আর যেই বিষয়টা সম্পর্কের সাথে, সত্যিকার আল্লাহর ওলি কে আর ওলি কে না এটা জানেন একমাত্র কে? আল্লাহ। আপনি যে আন্দাজে সনদ দিচ্ছেন, আপনি ধারণা করতে, খুব খেয়াল করবেন, আমি বলছি ধারণা করতে পারেন, একজন লোক সম্পর্কে ভালো ধারণা করতে পারেন, যে হতে পারে আল্লাহর ওলি, আমি মনে করি আল্লাহর ওলি, এতটুকু বলতে পারেন, কিন্তু ওলিয়ে কামেল ফিরে মোকাম্মেল একেবারে জান্নাতে নিয়ে যাবেন মাধ্যম হইয়া, এইটা কি করলা তুমি? এই বিষয়টা একমাত্র জানেন কে? এখন তুমিও দাবি করলা জানি, তাহলে কার সাথে শরিক করলা? আল্লাহর এলেমের মধ্যে তুমি আল্লাহর সঙ্গে শরিক করলা। এ সম্পর্কে বুখারীতে অনেকগুলো হাদিস আছে, দ্বিতীয় খণ্ডের এক এক তাজকি আল্লাহর বিরুদ্ধে অনেকগুলো হাদিস আছে। এই জন্য এটা মনে রাখতে হবে, এই যে সনদগুলো দেওয়া হচ্ছে, ওলি কামেল হয়ে গেল, এরপরে সে ওলি কি করবে? ওলি দুই হাত ধরে বেচতে দেবে, এই যে দুই পীর দুই জান্নাতে বেচতে নিয়ে যাবে, উনি নিজে যা জান্নাতে যাবেন, আমরা ধারণা করছি সে ভালো কথা, উনি নিজে যা জান্নাতে যাবেন কোনো গ্যারান্টি আছে? তাহলে এই যে দুই হাত ধরে বেচতে নিয়ে যাবে এটা কি কথা? কোরআনুল করিমে বলা আছে সুপারিশ করতে পারবে, খুব খেয়াল করেন আমার কথা, পূর্ণাঙ্গ বোঝার চেষ্টা করবেন, সুপারিশ করতে পারবে, নবীরা করবেন, মুমিনরা করবেন, কিন্তু সেইটা কি দুনিয়ায় কেউ গ্যারান্টি প্রাপ্ত আছে, সনদ প্রাপ্ত আছে, না ভিন্ন বিষয় আছে? কোরআন পড়েন, আয়াতুল কুরসির মধ্যে আছে মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে আছে এমন ব্যক্তি যা আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে আল্লাহর অনুমতি ছাড়া? আল্লাহর, তাহলে বোঝা গেল অনুমতি প্রাপ্ত হয়ে তারপর সুপারিশ পাবেন, এই অনুমতি কখন পাবে? হাদিস পড়েন বুখারীতে অনেকগুলো হাদিসের উপরে, আল্লাহর রাসূল কিয়ামতের মাঠে যখন মানুষেরা দিক বিদিক ছোটাছুটি করবে, তখন সমস্ত মানুষেরা চলে যাবে আদমের কাছে, ওই লম্বা হাদিস আপনারা জানেন, বাবা আদমের কাছে যাবে, আদম তোমাকে আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছেন, তোমার মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দিয়েছেন, তোমাকে জান্নাতে বসবাস করিয়েছেন, তুমি একটু সুপারিশ করো, যেন কিয়ামত হিসাব শুরু হয়ে যায়, আদম বলবেন আমি না, এর জন্য এক একজন নবী যাবেন, লাস্ট আসবেন কার কাছে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন, তিনি বলেন হ্যাঁ আমি এই কাজের জন্য আছি, কিন্তু তিনি সুপারিশ শুরু করবেন? হাদিসে বলা আছে আল্লাহর সুবহানাহু আমি সেজদা করে যাব এবং সেজদায় পরে আল্লাহর কাছে প্রশংসা করব, এত হামদ এবং সানা করব যেটা আল্লাহ তাআলা তখন আমাকে শিক্ষা দিবেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাক ওয়াশফা তুশাফা ওয়াসাল তুতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মাথা উঠাও, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণযোগ্য হবে, তুমি চাও তোমার চাহিদা পূরণ করা হবে, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন কিয়ামতের হিসাব থেকে শুরু হয়ে যাওয়ার জন্য। এরপরে সেই হিসাব নিকাশের পরে মুমিনরা যখন নাজাত পাবেন তখন তারা সুপারিশ করা শুরু করবে। সেই সুপারিশ করার জন্য আল্লাহ যে অনুমতি দিবেন সেখানে কোয়ালিটি নির্ধারণ করে দিবেন, এক এক সময় এক এই পরিমাণ ইমান যারা আছে তাকে তোমরা নাজাত দিয়ে নিয়ে আসো, বার করে নিয়ে আসো, ওইখানে অনুমতি প্রাপ্ত। তাহলে ওইখানে দেখেন হাদিসে যা বলা আছে, মুমিন বান্দারা যখন নিজের হিসাব নিকাশ ক্লিয়ার কি মুক্তি পাই গেল, খালাস হয়ে গেল, এখন সে হাদিস আসছে তোমরা যেমন দুনিয়ায় সম্পত্তির জন্য যেমন কি করো ঝগড়া করো, এইরকম একজন আরেকজন ঝগড়া করো আল্লাহ কাছে, ঝগড়া করো, ঝগড়া মানে এখানে আল্লাহ কাছে জোর আবেদন করা। তাহলে এইখানে জোর আবেদন করবে, সুপারিশ করবে, কিন্তু কখন? হিসাব নিকাশের পরে, নাজাত নিজের নিশ্চিত টিকিট পাওয়ার পরে, জান্নাতের নিজের টিকিটটা পাওয়ার পরে, না টিকিট পাওয়ার আগে, জান্নাতের টিকিট পাওয়ার আগ পর্যন্ত নবীরা নাফসি নাফসি করবেন, সমস্ত মানুষ নাফসি নাফসি করবে, এর আগ পর্যন্ত কে সুপারিশ করবে? এই হলো যে এরপর অনুমোদন দেওয়া হবে, সে অনুমোদন দিতে গিয়ে আল্লাহ তাআলা কোয়ালিটি বলে দিবে, এই কোয়ালিটির, এই কোয়ালিটির, এইখানে বলা আছে, এই জন্যই বলা আছে ওই কোয়ালিটি চলতে চলতে শেষ পর্যন্ত যাদের মধ্যে একেবারে ইমানের কোন জাররা বরাবর নাই তাদের জন্য কেউ শিরিক আছে তাদের মধ্যে তাদের জন্য কেউ সুপারিশ করতে পারবে না। মনে করুন প্রধানমন্ত্রী বা শিক্ষামন্ত্রী ফোন করে দিল, শিক্ষা বড় বিষয়, এই দেখো এত নাম্বার রোল নাম্বার, এটা আমার স্ত্রীর ছোট ভাইয়ের নাম্বার। দেখবেন বোর্ডের লোকেরা মন্ত্রীর ফোন পাওয়ার পরে, শিক্ষামন্ত্রীর বা প্রধানমন্ত্রীর ফোন পাওয়ার পরে রাতের ঘুম থাকবে ওদের, এই খাতা খুঁজে বের করো, এই নাম্বারে খাতা কইছে দেখো, খাতাটা বের করলো, বের করে দেখে যে খাতায় মাশাআল্লাহ রোল নাম্বার ছাড়া আর কিছুই লেখা নাই। ফোনটা কার? প্রধানমন্ত্রী। কোনো কাজে আসবে? এখন যদি কিছু করতে তাহলে কি করতে হইবে? নিজেরা লিখে দিতে হইবে, নিজেরা লিখে দিতে হবে যে হ্যাঁ এই নাম্বার উত্তর দিয়ে তারপরে দেখাই দেবে, হ্যাঁ আপনার আপনার ছোট ভাইয়ের স্ত্রীর ছোট ভাইকে পাশ করে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, ঠিক এরকম ভাবে যে ব্যক্তি শিরিকে লিপ্ত থাকবে তার জন্য কোন সুপারিশকারী চলবে না, কেউ অধিকার রাখে না। তাহলে সুপারিশ করার জন্য যারা অনুমতি পাবে তারা ওখানে অনুমতি প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা সেটা বলেছেন সূরা আয়াতুল কুরসিতে, সূরা বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মাঙ্গাল্লাযি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে এরকম যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ব্যতিরেকে? একদিক পরিষ্কার হয়ে গেল যে আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না, আর আল্লাহর অনুমতি পাইবে ওই সময় কিয়ামতের মাঠে। খালাস। তাহলে দুনিয়ায় যদি এখন কেউ বলে আমি তরাইয়া নেব, পার করে নেব, মুরিদ বানাইলে মুরিদরা হাত ধরে নিয়ে যাব, এইগুলো এই আয়াত অনুযায়ী, এইগুলো এই আয়াত অনুযায়ী, আপনি কি বলবেন? আপনারাই বলেন, আমার বলার কিছু নাই। দুই নম্বর বিষয় হলো যাদের জন্য সুপারিশ করবে তাদেরকেও আল্লাহ তাআলা নির্বাচন করবেন। কোরআনে বলা সারা কায়াতে ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমানির তাদা, এখানে ওই যে ক্লিয়ার করে দেওয়া হলো যে সুপারিশ যারা করবেন তারাও আল্লাহর থেকে মনোনীত হবেন, আর যাদের জন্য সুপারিশ করবে তারাও বিশেষ কোয়ালিটি আল্লাহ থেকে মনোনীত হবে, এর বাইরে সুপারিশ করার অধিকার কারোর জন্য নেই। তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। এখন যে এই যে পীর সাহেবকে ধরতে আপনি তরাইয়া নেবেন, এবারে আসুন কিছু আয়াত পেশ করি এরা কোরআনের আয়াত, এই পীর ধরা সম্পর্কে ফরজ দিয়ে বলে দলিল আছে না? দলিল আছে। এই দলিলগুলো আমাদের খুব খেয়াল রাখতে হবে, এই দলিলগুলো দিয়েই মানুষকে বিভ্রান্ত করে। এক নম্বর দলিল পেশ করে কোরআনের আয়াত, অবতাগু ইলাইহিল ওসিলা, অবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। আপনি খেয়াল করবেন, আমি একথা প্রায় বলে থাকি, যুগে যুগে লোকেরা আল্লাহর কালামকে ধ্বংস করেছে অর্ধেক পড়ার কারণে। আমার দেশে একদল ফকির এসে দেখবেন বলে নামাজ পড়া তো নিষেধ, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল যুজক মুসল্লিদের জন্য নামাজ পড়ে যারা, সর্বনাশ। আপনারা সর্বনাশ, ওয়াইল যুজক মুসল্লিদের কোরআনে আয়াত, উত্তর কি? উত্তর কি এর? যে বেটা আয়াত অর্ধেক পড়ে লিখে দেন সামনে রাখা আয়াত পর, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারপরে কি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে গাফিল থাকে, যাকে মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে, এগুলো তো ওয়াইল যুজক। কোরআনে আরাকায়াত আসছে লা তাকরাবুস সালাত, সালাতের ধারে কাছেও যেও না, আল্লাহ বলছেন কোরআনে আয়াত। আপনি বললেন যে মাশাআল্লাহ, তাহলে কি করা যাবে? ঠিকই তো কোরআনে আয়াত পাইলেন, উত্তর কি? উত্তর কি? যে আয়াতের সামনের অংশ রয়ে গেছে, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মাতাল অবস্থায় নেশা অবস্থায় তোমরা সালাতের কাছেও যেও না, ওই অংশ বাদ দিছে। ঠিক একই রকম এইগুলা যেমন স্পষ্ট গুমরাহি, এইরকম ভাবে আয়াত আছে কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আবতাগু ইলাইহিল ওয়াসিলা। বাবার আপনি ধরো ওসিলা মানে কি, তাফসীর কিতাব করেন না, ওসিলা মানে কি, ওসিলার বিভিন্ন অর্থ আছে। আমরা যে আযানের দোয়া পড়ি, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, ওসিলা মানে কি পীর, তার অর্থ হলো আতি মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করুন ওসিলা, একজন পীর, যেই পীর ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাত পাবেন। তাহলে ওসিলা অর্থ কি এখানে, এখানে ওসিলা মানে কি জানি না, আমাদের সমাজ জানে না এগুলো। ওই যে ওসিলা মানে পীর শিখে রাখছে, ওসিলার এখানে অর্থ হচ্ছে মানজিলাতুন ইন্দাল মালিক, আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে নিকটের যে স্থান, মর্যাদা সম্পন্ন স্থান, ওইটার নাম কি, আতি মুহাম্মাদান ওসিলা। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সর্বোচ্চ মাকাম মর্যাদা সম্পন্ন স্থান তুমি তাকে দান করো। ওসিলার একটা অর্থটা হয়ে গেল, ওসিলার আরেক অর্থ তাফসিরে ইবনে কাসির পড়বেন আপনারা, এটা হাদিসের দ্বারা তাফসির, ভারতীয় তাফসিরে পাইবেন ঠিকই ওসিলা মানে পীর ধরো, এটা ভারতীয় ইন্ডিয়ান তাফসির, আমি ভারতীয় তাফসির করতে পারি না। আল্লাহ নবীর তাফসির কি আছে, হাদিসের দ্বারা তাফসির, ইবনে কাসির খুলে দেখুন লেখা আছে বে আমালিহি, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, সে ওসিলা মানে হচ্ছে আল্লাহর ইবাদত করো, আল্লাহর আনুগত্য করো, ওই সমস্ত আমল করো যে আমলগুলো আল্লাহ পছন্দ করেন। তাহলে ওসিলা মানে কি, ওসিলা মানে জিকির, ওসিলা মানে দোয়া, ওসিলা মানে এতক্ষণ বললাম তাসবিহ তাহলিল জিকির আজগার তাহাজ্জুদ ফরজ নফল, এগুলো কি। এরপরে দেখেন ওইখানে ওই আয়াতের মধ্যে বলা আছে, ওই বলা অর্ধেক পরে ওই আয়াতের মধ্যে বলা আছে অবতাকুইল ওসিলা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করো, এটার পরে না, এটা একটা ওসিলা, এটা পরে না, কারণ এইটা পড়লে, এইটা পড়লে শয়তান নাখোশ হবে, কারণ এখন সবচেয়ে বড় বিপদ কোনটা, এইটা, এইটা শুনলে শয়তান ক্ষিপ্ত হয়, এই জন্য এই অংশ বাদ দেয়, সবাই বাদ দেয় এটাকে। আপনি দেখবেন এই বিষয়টা এত মজলুম, মজলুম এই বিষয়টা সবাই এড়াইয়ে যায়। কোরআনুল কারিমে সূরা তওবার 111 নম্বর আয়াত আছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এই পর্যন্ত খুব জোর দিয়ে বলে, এরপরে ঘুরে দেয় একদিকে আর সামনে পড়ে না, ফারাক্কা বাঁধ দিয়ে যেরকম ভাবে পানির স্রোত ঘুরে দিল একদিকে, ঠিক এরকম ভাবে আয়াতের স্রোতটাকে ঘুরে দিল আরেকদিকে। আপনি কোরআন খোলেন, এই আয়াতটা অনেক লম্বা আয়াত, একটা আয়াত আল্লাহ তাআলা বললেন মুমিনদের থেকে জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে, সেই আল্লাহর কাছে বিক্রিত মাল দিতে হবে না, দেওয়ার বাজার কোথায় কেমনে দিবা সেটা বলবে না, মালের কোয়ালিটি কি, এইগুলো সব ওই আয়াতে আছে। আল্লাহ তাআলা বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, তারা আল্লাহর রাস্তায় কেতাল করে, লড়াই করে, যুদ্ধ করে, মারামারি করে, তারা মরে আর মারে, এগুলো নাই। এইটা বললে, এইটা বললে শয়তান কি হবে, ওই পর্যন্ত বললে শয়তান নাকশ হবে না, কুফফাররা খুশি হবে, আর এই অংশ বললে বাতিল হয়ে গেলে শয়তান কি হবে, খেপে যাবে। এই জন্য মনে রাখবেন আল্লাহু আকবার, আমি দেখি এই গত রাত্রে আগের রাত্রে খুলনা শহরে কি জানি জায়গার নাম, কি জায়গার নাম বয়ন করলাম, বানরগাতি না, বানরগাতি শহরের মাঝখানে একেবারে এইখানে বয়ন করলাম, খেপে গেল আবু জাহেল আবুল হাবরা, দাঁড়িয়ে গেল আবু জাহেল আবুল হাব উৎপা সাহিবা কুফফার, খেপে গেছে, খেপে গেছে। আমার ভাইয়েরা আমি দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আগে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাওয়াত দেন খেপে গেছে, যদি আপনি সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত ঠিকমতো দিতে পারেন তাহলে আগের যুগে যেমন খেপে গেছে এখন কি হবে, ক্ষিপ্ত হবে। আর যদি ওরকম ঘুরে যান বিপদ দেখলে আমাদের সারিয়ে আছে আর কিছু চলে যান তার সমস্যা নাই, আল্লাহ তাআলা মুমিনদের জান মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে, এই কথা বলে আপনি একদিন ঘুরে যান, দাওয়াত দিলেন যে চলো আল্লাহর রাস্তায় বের হয়ে যাই, এটা অসুবিধা নাই। কিন্তু যদি ওই আয়াতের আপনি পুরাটা পড়েন তাহলে সেখানে আছে আল্লাহ রাস্তায় লড়াই করে মারামারি করে, তখন আর কাজ হবে না। এই যে ওসিলা আবু তাকুইর ওসিলা রয় আয়াত পুরো আয়াত সামনে, ওখানেও বলা আছে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ রাস্তায় জান মাল দিয়ে লড়াই করে। এই অংশ পড়ে না ওসিলা বন্ধু পড়ে শেষ। দেখুন অশিক্ষিত মুরিদ কোরআন দেখে পড়তে পারে না, তারও মুখস্থ আছে আবু তাকুইর ওসিলা দুই দরকার আছে। এরকম কোরআন আর কায়দা এখন সবচেয়ে বেশি পড়ে হুজুররা। ওয়াজ শুরু হইলি আমি দেখছি এখন ওয়াজের ঢং বদলে গেছে, আগে কিছুটা হক টক বয়ান করতো, এখন শুরুই হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অকুনু কি আছে আমানাতাকুল্লাহ অকুনু মা সাদিকিন, হ্যাঁ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানাতাকুল্লাহ অকুনু মা সাদিকিন, ভালো কথা পড়ে না। এই আয়াত বয়ান করি তারপরে বুজুর্গদের কাহিনী কিসা কাহিনী কারামতি বয়ান করি, কি জন্য যে আমাদের যে তুই তার দিকে রুজু হওয়া সবাই সাদেকিনের সাথে আল্লাহ তাআলা চলতে বললেন কুনু মা সাদেকিন, সাদেকিনদের সঙ্গী হও। আল্লাহ বললেন যে আল্লাহ কি সাদেকুন কারা তার পরিচয় দিবেন না, আমরা কি সাদেকুনের ব্যাখ্যা পীরের থেকে নেব না আল্লাহ থেকে নেব? কোরআনের সবচেয়ে ভালো ব্যাখ্যা হচ্ছে কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে করা। আসুন সাদেকুনের ব্যাখ্যা আল্লাহ কি দিচ্ছেন শোনেন, আল্লাহর সাথে বেয়াদবি করবেন না, আল্লাহর সঙ্গে গাদ্দারি করবেন না, আল্লাহর কালামকে বিকৃত করার চেষ্টা করবেন। ইউহারিফুন আল কালিমা আন মাওয়াদিহি, যথাস্থান থেকে আল্লাহর কালামকে সরাই আরেকদিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা সাদেকুনের ব্যাখ্যা দিয়েছেন, আপনি কোরআন পড়ুন সূরা হুজুরাত 49 নম্বর আয়াতের 15 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা সাদেকুনের ব্যাখ্যা দিয়েছেন। কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ أُولَئِكَ هُمُ الصَّادِقُونَ। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় মুমিন ওরা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর উপরে এবং আল্লাহর রাসূলের ঈমান এনেছে। ثُمَّ لَمْ يَرْتَابُوا, এরপরে কোন রকম সন্দেহ সংশয় দ্বিধাদ্বন্দ্ব নাই, সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে নিয়েছে। وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ, যারা আল্লাহর রাস্তায় জান দিয়ে মাল দিয়ে লড়াই করে ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন, ওরাই হচ্ছে সাদিকুন। উলাইকা মারিফা আর সাদিকুন মারিফা, জুমলা ইসমিয়া মারিফা, হুমুস সাদিকুন মারিফা তাকিদানসে আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সাদিকুন। এই সাদিকুনদের সঙ্গী হও, আমার কোনো আপত্তি নাই। যদি সাদিকুন বলতে আপনি ওই লোকদেরকে বলেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি সাদিকুন বলে নিচ্ছেন কাদেরকে, যাদের দেহ টেপতে দর্শন লাগে, মাথা টিপা লাগে, শরীর টিপা লাগে, যাদের বুজুর্গি মাপকাঠি হচ্ছে এই এত বড় বুজুর্গ একটা মুরগি জবাই করতে ভয় পায়, যাদের বুজুর্গি মাপকাঠি হচ্ছে এই যে তারা কি করে চলতে গেলে পালকি লাগে, খাওয়ানোর 10টা আইটেম লাগে, এরকম ভাবে যারা খাবারের তালিকা বলছে দেয়, এরা হলো যাদেরকে কি হয় টাকা পয়সা কত লাইনে আদায় করা যায়, এই খাদেমের হাদিয়া, এই নিজের হাদিয়া, এই অমুকের হাদিয়া, এরপর শেষকালে তাবিজ বিক্রি করা হাদিয়া, এই যে বিষয়গুলো আছে মনে রাখতে হবে। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সাদেকুনদের ব্যাখ্যা দিয়েছেন। সাদেকুন কারা এই পরিষ্কার আল্লাহর ব্যাখ্যা। আমরা কি আল্লাহর ব্যাখ্যা মানব না কোন বুজুর্গের ব্যাখ্যা মানব? পরিষ্কার হয়ে গেল। কাজী এরকম আরো অনেকগুলো আয়াত আছে এরকম দলিল পেশ করে। এবারে আসুন তরিকা, এদের যে তরিকাগুলো আছে কত তরিকা, হাজার তরিকা, কারণ আল্লাহর তরিকা একটা, আল্লাহর তরিকা কয়টা? আল্লাহর নবীর তরিকা একটা, সাহাবা কেন তরিকা ছিল কয়টা? একটা। আর এখন তরিকা কয়টা আছে? কোনটা 350 লেখছে, যেটা সাধারণত লেখা যায় এই এক দরবারে বই আছে হক্কানি পীর বলে সবাই, আমি ওইটা দেয় এই জন্য যে এটা মানে এটাই খারাপ তা না, এটা সবচেয়ে হক্কানি পীর। এখানে লেখা আছে আমার প্রিয় বন্ধুগণ জানিয়া রাখিবেন, দোজকের আজাবের পথ বন্ধ করিয়া বেহেশতে যাইবার জন্য কেতাবে 126 তরিকা বয়ান করিয়াছে, তার মধ্যে চিশতিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট। কয় তরিকা আছে? 126 তরিকা আছে। 126 তরিকা কেতাবে আছে, কোন কেতাবে? কোরআনে আছে, হাদিসে আছে, কোথায় আছে? এটা এক জায়গায় না, এটা অনেক জায়গায় আছে, প্রায় জায়গাতেই আছে। এই যে 126 তরিকা, আর একটা লাগছে 350 তরিকা। কয় তরিকা? 350 তরিকা। এত যে তরিকা, আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন শুনুন, আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমা, আমার রাস্তা হচ্ছে এটা মুস্তাকিমান, যা একেবারে সোজা সরল সঠিক, ফাত্তাবিউহু, তোমরা ওই রাস্তার অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা অনেক রাস্তার অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমাদেরকে আল্লাহর রাস্তার থেকে সরিয়ে ফেলবে। সূরা আনআম 153 নম্বর আয়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে আব্দুল্লাহ বিন মাসউদ হাদিসটা বর্ণিত মিশকাত শরীফের বাবুল ইত্তিসাম কিতাব সুন্নাহ 30 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে আছে, এটা খোদা দাগ দিলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কল খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা দাগ দিলেন। এরপরে বললেন এটা হচ্ছে আল্লাহর রাস্তা। এরপরে অনেকগুলো দাগ দিলেন ডান দিকে, ওয়ান শিমালিহি আর অনেকগুলো দাগ দিলেন বাম দিকে। অকাল এবং বললেন হাদিহি সুবুলুন, এই যে অনেকগুলো দাগ এগুলো হচ্ছে কতগুলো রাস্তা, অনেক রাস্তা। আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, ওই রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তা এক একটা শয়তান বসে আছে। কি বসে আছে? ইয়াদউ ইলাইহি, শয়তান ওই রাস্তার দিকে আহ্বান জানায়। যখন কেউ সিরাতে মুস্তাকিমে চলতে চায় তখন বলে কি এই তরিকে আসো ওই তরিকে আসো। ওয়াকরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে তারপরে আয়াত দিয়ে দলিল পেশ করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুল ফাতাফাররাকু আন সাবিলিহি। আর বললেন হাদিসটা আছে মুস্তাদে আহমদে নাসাইতে দারিমিতে আর মিশকাত তো বললাম বাবুল ইত্তিসামে হাদিসটা আছে। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাবধান করলেন কতগুলো দল হবে ফেরকা হবে, এগুলো বিস্তারিত আমি আলোচনা আগেও করেছি। তাহলে দেখা যায় আল্লাহর রাস্তা কয়টা, এখন একটা দলিল পেশ করে আল্লাহ করে কি দেখেন কোরআন দিয়ে কোরআন তাফসীর ওনারাও করে। এই জন্য এটা খুবই সতর্কতার সাথে বুঝতে হবে। কোরআনে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিমের হেদায়েত চাইলাম, ওইটা রাস্তা কোনটা? আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তা ওই লোকেরা চলেছে যেটা তোমাদের তোমার নিয়ামত প্রাপ্ত তাদের রাস্তা চালাও। নিয়ামত প্রাপ্ত কারা এইটা সম্পর্কে কোরআনে একটা আয়াত আছে, মিনান নাবিয়িন অসিদ্দিকিন অসুহাদা অসলিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এই আয়াত আছে। এই তো নবীদের রাস্তা, সিদ্দিকদের রাস্তা, শহীদদের রাস্তা, সালেহিনদের রাস্তা, চারটা রাস্তা পাওয়া গেছে কোরআনের আয়াত। কয়টা রাস্তা পাওয়া গেল? কোথা থেকে কোথায় গেল? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম নিয়ামত প্রাপ্ত কারা? মিনান নবিয়্যিন সিদ্দিকিন সুহাদা সালেহিন, চার রাস্তা পাওয়া গেছে। এখন আপনাকে উত্তর আছে কি? আমি একটা সাধারণ শিক্ষিত লোকদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আয়াতের অর্থ আপনি কি বুঝেন, এর মানে কি চারটে রাস্তা? না, চারটে রাস্তা না, এর রাস্তা হচ্ছে এমন একটা রাস্তা যেই রাস্তায় নবীরা চলেছেন, সিদ্দিকরা চলেছেন, শহীদরা চলেছেন, সালেহীনরা চলেছেন, সেই রাস্তা চলতে হবে। মানে সিরাতে মুস্তাকিম, যে রাস্তা প্রশস্ত, যে রাস্তা আঁকাবাঁকা নাই, যে রাস্তা গন্তব্যস্থল পর্যন্ত চলে গেছে, ভাঙ্গাচুরা নাই, এমন রাস্তার নাম কি? সেই রাস্তাটা চিনবা কেমনে? কইলাম যে ওই রাস্তায় যাও যে রাস্তায় বাস চলে, ট্রাক চলে, লরি চলে, এই রাস্তায় চলো। এর দ্বারা কি তিনটা রাস্তা হয়ে গেছে? এটা বললাম এই জন্য যে তুমি ডাক্তার এবি সিদ্দিক সাহেবের গলিতে ঢুকো না, এই গলিতে ঢুকলে চিবা গলিতে রিক্সা চলে খালি, আর কিছু চলে না, বা হয়তো প্রাইভেট কার চলে, বড় ট্রাক চলতে পারবে না। তুমি ওই রাস্তায় চলবা যে রাস্তায় কি চলে, যেই রাস্তা তুমি সিলেট যেতে চাও কোন রাস্তা যাইবা? ওই রাস্তায় যাও যে রাস্তায় দেখবা এখান থেকে বের হইয়া বাস চলে, ট্রাক চলে, লরি চলে, মিনিবাস চলে, ওই রাস্তায় চলো। রাস্তা কয়টা? না, বাসের রাস্তা একটা, ট্রাকের রাস্তা আর একটা, লরির রাস্তা আর একটা, ঠেলাগাড়ির রাস্তা আর একটা, এটা নাকি? তাহলে যারা এরকম বুঝলো চারটে রাস্তা বাতাইলো, তারা নবীদের রাস্তা বানালো একটা, সিদ্দিকদের রাস্তা বানালো আরেকটা, ওলিদের রাস্তা বানালো আরেকটা, সালেহিনদের রাস্তা বানালো কি? এই যে কোরআন নিয়ে বিভ্রান্তির জাল বিছিয়ে দিল পাবলিক, তো এখন পাবলিক তো এই ব্যাখ্যা জানে না। পাবলিক তো হুজুরে বলছে ঠিক, তো নবীদের রাস্তা, সিদ্দিকিনদের রাস্তা, শহীদদের রাস্তা, সালেহিনদের রাস্তা, কয়টা রাস্তা হয়ে গেছে? আরে দূর দর্শনটা কি বলছে কোরআন হাদিস বোঝে নাকি? হক কথা বললে আল্লাহর রসুলকে কি বলেছে? পাগল বলেছে, কাজ্জাব বলেছে, মিথ্যাবাদী বলেছে। আমাকে একজনে নাকি এখান থেকে নাকি স্কুল গেছিল, শোনার শোনা শুনেছি কিছু লোক নাকি গেছিল আমার একজন ওস্তাদের কাছে, তিনি বলে দিয়েছেন জারদ সন্তান। কেমনে জারদ হলাম? আমার মা বাবার বিয়ে হালাল তৈরি হয়েছে, আমার মা একজন অত্যন্ত আল্লাহ আলা সাক্ষী দিচ্ছেন আমি, আমার জানা মতো একজন অত্যন্ত আল্লাহ আলার মেয়ে, আমার ধারণা এটা। ওই আমার বাবার বিয়ে যে পড়াইছে সেই লোকের কাহিনী চরমনাই বিশ্বের বইতে আছে, কারণ আমার নানা হয়। সে মাওয়াজ কারিমিয়ার প্রথম খণ্ডে একটা শুনে ঘটনা আসছে যে লোকটা মারা যাওয়ার পরে 30 দিন পরে লাশ পাওয়া গেছে, যেরকম সেরকম ছিল, ওটা আমার নানা। এরপরে আমার বাবা একজন আমার জানামতে আল্লাহ আলাম একজন আল্লাহওয়ালা লোক ছিলেন, কিছুদিন আগে মারা গেছেন। মারা যাওয়ার আগে আমরা গেলে পরে মুরগি কিনে খাওয়া হইতো এক মহিলার থেকে, মহিলার কাছে গেছে তোমার থেকে মুরগি কিনতাম, কোনো টাকা টাকা পাওনা আজকে নিয়ে নাও। আমার বাড়ি এক হুজুর আছে, ওই হুজুরের টাকা ছিল আব্বার কাছে জমা রাখা, তোমার টাকা তুমি নিয়ে নাও আমি আর বাঁচবো না। টাকা দিয়ে সকালে বিকেল বেলা আসেস, পুরো এলাকার লোকেরা আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করে। আর হতো দিল কি যারো সন্তান, আচ্ছা যে আমি যদি যারো সন্তান না হই আর যে এই ফটো দিল তার অবস্থা কি হবে? এখন সে বলবো অন্যভাবে যে না আমি বলছি ওই যে শিক্ষক মানে না সেজন্য, এই কারণে যদি আমি যারো সন্তান হই তাহলে যেই মুক্তি এই ফটো দিয়েছেন তিনি এক নম্বর যার সন্তান, কারণ তিনি তার ওস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের বিরুদ্ধে খালি মামলাই করেন নাই, জামিয়া রহমানের থেকে কমিটির সঙ্গে যোগ সাজস করে যে এই জামিয়া রহমানের ছাত্র আমি লালবাগ থেকে এই আজিজুল হক সাহেব, এই মুক্তি সাহেব এবং আরো কয়েকজন ওস্তাদ মিলে আজিজুল হক সাহেবকে ছায়া বানিয়ে তারপরে জামিয়া রহমানিয়া প্রতিষ্ঠিত করা হয়, সেই জামিয়া রহমানিয়ার থেকে শাইখুল হাদিসকে কমিটির যোগ সাজস করে তারপর তাকে বহিষ্কার করে শাইখুল হাদিস তারপরে ওই নদীর ওই পারে গিয়ে মাদ্রাসা করলেন, সেখানে আমিও গিয়ে পড়াইছি। এরপরে শেষ পর্যন্ত কি হল, মামলা করা হলো। এই যে চারজনের এই যে তত্ত্বাবধায়ক সরকার যখন আসলো, তত্ত্বাবধায়ক সরকারের সময় আপনারা দেখেছেন যখন ধরাধর মামলা হতে শুরু করলো, ওই মুফতি সাহেব যে মুফতির কাছে রেখেছিল, এই মুফতি সাহেব এবং আরো কিছু মিলে ওই মাদ্রাসার মোতাওয়াল্লি মোহাম্মদ আলীকে দিয়ে একটা মামলা করাইছেন। এই মামলার কপি আমার কাছে আছে, আমি নিজেও তার একজন আসামি, সাইকুল হাদিস এক নম্বর আসামি আর 15 নম্বর আসামি আমি, আমি সাইকুল হাদিসের সাথে ওই মামলার আসামি। এই মামলার কপি আমার কাছে এখনো আছে, এই মামলায় এই কয়েকদিন আগে ডিসমিস হয়েছে। এর আগে এই সাইকুল হাদিস আল্লাহ আজিজুল হক সাহেব এই বৃদ্ধ বয়সে ওই কোর্টে গিয়ে হাজিরা দেওয়া লাগছে, সাইকুল হাদিস নিজে তার 3-4 ছেলে, এরপরে মাওলানা আব্দুল মালিক সাহেব বসিলের একজন অ্যাক্টর বুড়ো একজন আলেম মারা গেছে, সে তার 2 ছেলে, এইরকম ভাবে আরো অনেক আলেমদেরকে কোর্টে যখন আমরা উঠতাম তখন জজটা সব তাকাই দেখতো, কারণ সবই বড় বড় আলেম, কোন মসজিদের খতিব, কোন মাদ্রাসার মুহাদ্দিস, এইরকম 15-16 জনের নাম দিলে এবার লাগছে আরো 30-35 জন লোক, দেখিলে চিনিতে পারিব তবে নাম জানি না। এইভাবে মিথ্যা মামলা দিয়ে তারপর লেখছে কি মামলায় আমি পরিশুনব ইনশাআল্লাহ, কারণ যেহেতু ওই মুক্তি আসতেছে নাকি এলাকায়, ওই মুক্তির মিথ্যা মামলার কাহিনী ইনশাআল্লাহ আমি আপনাদের দেখাবো, আমি ফটোকপি দিয়ে দেব, দরকার আপনার রহমানের যান মামলাদের পর্দার কপি। এরপরে শুধু ওই পর্যন্ত না, এই মুক্তি তার মাদ্রাসার স্মরণিকায় বাৎসরিক যে স্মরণিকা বের হয় সেইখানে সাইকুল হাদিসকে অত্যন্ত অপমানজনকভাবে তিরস্কার করেছে। এখন যদি ওস্তাদকে না মানার কারণে, ওনাকে না মানার কারণে আমি যদি জারদ সন্তান হই তাহলে এই ব্যাপারে আমার ওস্তাদ তিনি, আমার ওস্তাদকে তিনি প্রথমে কাজটা করেছেন, তিনি তার ওস্তাদ আল্লামা সাইকুল হাদিসের বিরুদ্ধে মামলা করেছেন, তাকে জেলে কোর্টে উঠেছেন, তারপরে তার বিরুদ্ধে লিখেছেন, এরপরে শেষ পর্যন্ত এই সরকার আসার পরে কেমনে কেমনে মামলা ডিসমিস করা হয়েছে। তাহলে এখন ওই যে ওনার কাছে লোকেরা গেল এই এলাকার কিছু বন্ধুরা, ভালো কথা, আপনারা যান যাচাই করেন, আপত্তি নাই। আমি আমার এটা বাস্তব যে আমি সত্যিকার অর্থে, এতে কোনো আপত্তি, আমার লজ্জা নাই, আমি দিনের জন্য আমার তাকিয়ে গেছে। আমি যখন মাদ্রাসাগুলোতে এই হকের কথা বলা শুরু করেছি, মাদ্রাসাগুলোতে খতমে খাজেগান হয়, খতমে নারীও হয়, এখন প্রত্যেকটা মাদ্রাসায় সামান্য চান্দার জন্য, পয়সার জন্য সাহাবা কেন বিক্রি করে, দেখুন প্রত্যেক মাদ্রাসায় 313 সদস্য বিশিষ্ট কমিটি আছে, আজীবন সদস্য বদরি কমিটি, বদরের যুদ্ধে 313 সাহাবি ছিল, বদরের যুদ্ধে 300 সাহাবি ছিল, 313 জন, সেই সাহাবি কারা? আর তুমি সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াচোর, এরা তোমার মাদ্রাসায় বছরে 1000 টাকা দিবে, এইরকম 313 জন বানাই একটা বদরি কমিটি বানাই দিলা, আর বদরের সাহাবিদের ফজিলত বয়ন করে এদেরকে সেই মর্যাদায় পৌঁছে দিল। এরকম ভাবে মাদ্রাসায় শুরু হয়েছে খতমে বুখারি, কোরআন যেন খতম করা হয় পয়সার বিনিময়ে, এরকম বুখারির খতম করা হয়, এগুলোর বিরুদ্ধে বলা শুরু করেছি। যখন বলা শুরু করলাম যে এই যে শিরিকি পীর মুরিদি এগুলো কোনো ভিত্তি ইসলামে নাই, এগুলো বুঝে শুনি বলছি, কোরআন হাদিস থেকে বলেছি, পীর মুরিদির যত দলিল আছে এই সব দলিলগুলো হচ্ছে রাষ্ট্রীয় বায়াতের ব্যাপার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করতে দিয়েছেন, কোরআন হাদিসে বায়াত আছে। আপনারা দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় আর কোন সাহাবী বায়াত নিয়েছেন? সাহাবীরা আল্লাহ নবীর পরে আবু বকরকে খলিফা বানালেন, খলিফা বায়াত নিচ্ছেন, আর কোন ব্যক্তি বায়াত নিয়েছে আবু বকর থাকা অবস্থায়? এইরকম পর্যায়ক্রমে বায়াত ছিল রাষ্ট্র বিষয়, এবং এই সম্পর্কে আছে এই বায়াত করা জরুরি, এই বায়াত করা ফরজ। ওনারা এই দলিলগুলোই নিয়ে যান। আমি বলি যদি আপনারা এই দলিলের ভিত্তিতে পীরের বায়াতকে সাবেত করতে চান, তাহলে মুসলিম শরীফের সহি হাদিস নিষ্কাতেও বাবুল এমারাতি ওয়াল কাজার মধ্যে আছে হাদিসটা, ইদা বুয়া লিখলিফা তাইনে ফাকতুলুল আখিরা মিনহুমা, যখন দুইজন বাই খলিফার বায়াত নেওয়া শুরু হয় তখন তোমরা দ্বিতীয় জনকে কতল করে ফেলো। একজন খলিফা থাকা অবস্থায় আর একজন যদি খলিফা বায়াত নেওয়া শুরু করে, দ্বিতীয় খলিফা কি করে দাও? কতল করে দাও। আসুন তাহলে, আপনারা যখন ওই বায়াত দিয়ে এই খলিফা সাবেত করলেন, তাহলে এই হাদিসটাও প্রযোজ্য হোক। আমরা সব খলিফাদেরকে একাত্র করি, এরপরে হাদিস অনুযায়ী একটা খলিফা রেখে বাকি খলিফাদেরকে জবাই করে দিই। ভাইরা আমার, এইটা তখন যুবজন বলবে, তখন বলবে কি, না না, এই যে কতদের কথা, এটা হচ্ছে রাষ্ট্রীয় খলিফা। মানে মুসলিম খলিফা যদি একজনের জায়গায় আর একজন দাবি করে, একজন থাকা অবস্থায়, তখন তাকে কতল করে দাও, এইটা বলা হয়েছে। বলি বিলকুল ঠিক, আমি একমত, এটা আমিও বলি, এই খলিফার সম্পর্কে বলা হয়েছে এটা। তো যখন কতল দেখবেন, তখন যখন সুন্দর করে বুঝাই দিলেন যে মুসলিম খেলাফতের মধ্যে একজন খলিফা থাকা অবস্থায় যদি আর একজন খলিফা বায়াত নেওয়া শুরু করে, দ্বিতীয় খলিফাকে কতল করে ফেলো, এইটা যেমন রাষ্ট্রীয় বিষয়, কতল দেখলে যেমন রাষ্ট্র বিষয়, ঠিক এরকম যতগুলো বায়াতের হাদিস আছে সবগুলো কি বিষয়? এখন রাষ্ট্রীয় বসে বায়াত নিবেন, নেওয়ার পরে খলিফাতুল মুসলিমিন তিনি ব্যক্তিগতভাবে বায়াত নিতে পারেন। আবার আমি একটা কাজে খলিফাতুল মুসলিমিন একটা কাজে একজনকে পাঠাচ্ছি, তাকে বায়াত নিলাম আবার আলাদা করে, যে তোমাকে এই বায়াত নেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বায়াত নিয়েছেন, বায়ুনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহ শাইয়া ওয়ালা তাসরিকু ওয়ালা তাযুজ, বায়াত নিয়েছেন, কিন্তু সেই বায়াতগুলো নিয়েছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বায়াত নিচ্ছেন, সাহাবীরা খলিফাতুল মুসলিম বায়াত নিচ্ছেন, এই বায়াত সম্পর্কে বলা আছে এই বায়াতগুলো ফরজ। এগুলো কি ফরজ? তাহলে ওনারা যে এই হাদিসগুলো দিয়ে পীর মুরিদের বায়াতকে সাবেত করছেন, এখন না আমরা বলবো তাহলে কত হাদিসটা মানে, যেখানে কতদের হাদিস আছে ওখানেও কত হাদিসটা নিয়ে আসেন। আপনি যখন সব হাদিস মানতে চান, ঠিক আছে, ওরা সহিহ মুসলিম হাদিস, যখন একজন খলিফা থাকা অবস্থায় আর একজন খলিফার বায়াত নেওয়া শুরু হয়, ফাকতুলুল আখিরা মিনহুমা, আল্লাহ রাসূলের নির্দেশ কতল করে ফেলো। ওইখানে একটা দুটো হাদিস, অনেকগুলো হাদিস বলা আছে, আইয়াম্মা কান, আসে যেই হোক না কেন, যত বড় আলেম হোক, যত বড় বুজুর্গ হোক, তারে কতল করে ফেলো। তাহলে বোঝা গেল এই যে বায়াতের হাদিসগুলো, এগুলো কি প্রচলিত পীর মুরিদের বায়াত নাকি অন্য কোন বায়াত? মুসলিমদের একজন খলিফা থাকবে, খলিফাতুল মুসলিমিন, ওই খলিফাতুল মুসলিমের অধীনে বায়াত দিয়ে মুসলিমরা এক খলিফার অধীনে ঐক্যবদ্ধ থাকবে, এইটা ছিল বায়াত। এখন মুসলিমদের থেকে যাকে সরাইয়া ঢুকে দিয়েছে ঘরে, আর খ্রিস্টানরা নিয়ে গেছে, খ্রিস্টানদের দেখবেন এই পদ্ধতি তারা নিয়ে গেছে। খ্রিস্টানদের একজন খলিফা আছে, যদিও খলিফা নাম দ্বারা, নাম দেয় পোপ, রোমে এদের আস্তানা, দুনিয়ার সমস্ত রোমান ক্যাথলিকরা ওদের একজন ইমামকে মানে, একজন ইমাম মারা গেলে খলিফা মরলে আর একজনকে মানায়, দুনিয়ার সমস্ত ওরা একাত্র হয়, সেইখানে এই গণভোটও হয় না, সেখানে ওই ওদের আলেমরা একাত্র হয়, আহাদুল হল্লে ওলাফ সুর বলে যেটাকে, এইরকম যারা ওদের মধ্যে জ্ঞানী বিচক্ষণ আলেম, এরা একাত্র হয় তারপরে আর একজন খলিফা বানায়। এটা ছিল মুসলিমদের কাজ, মুসলিমদের সারা বিশ্বের একজন খলিফা থাকবে, সেই খলিফা থাকা অবস্থায় আর কোন খলিফা উঠতে পারবে না, এই খলিফা মারা গেলে আর একজন খলিফা বানাবে, এটাই ছিল সাহাবায়ে কেরামদের পদ্ধতি। সেই খেলাফত এবং বাইয়াতের হাদিসগুলো নিয়ে গেছে কোথায়? এরপরে পীরের মোরাকাবা তো আছে, মোরাকাবা করতে পীরকে অন্তরে বসাইতে হইবে। আমি বলি হাদিসে বলা আছে যেই ঘরে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরাতুন, যেই ঘরে কুকুর থাকে, কুত্তা থাকে, অথবা যেই ঘরে কোন প্রাণীর ছবি থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে যেই অন্তরের মধ্যে পীরের ছবি থাকে, ওই অন্তরের মধ্যে শয়তান ঢুকতে পারে, ইবলিস ঢুকতে পারে, ফেরাউনের আস্থান হতে পারে, হামানের আস্থান হতে পারে, নামরুদের আস্থান হতে পারে, আবু জাহেলের আস্থান হতে পারে, আবু লাহাবের হতে পারে, আল্লাহ তাআলার আস্থানা হতে পারে না, আল্লাহর ফেরেশতা প্রবেশ করতে পারে না। যেই অন্তরের মধ্যে পীর থাকে, এবং পীরের মোরাকাবা করতে হবে, তারপরে পীর মুরিদের অন্তরের সব খবর দেখে, সব জানে, কাশফের মাধ্যমে সব দেখে, পীর চক্ষু বন্ধ করে সব দেখে, এবং কোন কোন কিতাবে দেশের শীর্ষস্থানে বড় বড় আলেমরা লিখেছে যে পীর মরিদের সবকিছু ওয়াকিফাল, সব জানে, সব জাহের বাতিল সব জানে। এবং কোন কিতাবে লিখেছে আশ-শাইখু জাসুসু কালবিল মুরিদ, পীর হচ্ছে মরিদের অন্তরের গোয়েন্দা। ইয়াদখুলু ওয়া ইয়াখরুজু, পীর মরিদের অন্তরে ঢুকে আর বের হয়। ওয়ালা ইয়াত্তালিউ আলাইহিল মুরিদু, মরিদের টেরও পায় না। আপনারা দেখেন নাই, প্রায় শোনা যায় কাহিনী, কয় যে ফখরুদ্দিন রাজি, ইমাম ফখরুদ্দিন রাজি অনেক বড় আলেম, উনি মরিদ হইতে গেছিল এক পীরের কাছে, খাজা ওবায়দুল্লাহ হারারের কাছে। তো পীর সাহেব দেখলো তার তো অনেক এলেম, বলল না তোমাকে আমি মরিদ বানাবো না, তুমি জঙ্গলে গিয়ে এলেম কমাইয়া আসো। জঙ্গলে গেলেন, উনি চিন্তা করলেন বসে থাকবো, আলেম মানুষ, গাছের পাতায় পাতায় লেখতে শুরু করলেন। কয় বছর জন্য মেয়াদ আছে? আট বছর, না কয় বছর বললে? আট বছর জঙ্গলে কাটাইল, এরপরে আসলো। পীর সাহেব এবারে দেখলেন যে আগে যে এলেম ছিল তার চেয়ে বেশি বেড়ে গেছে, এখন আর মুরিদ বানান যাবে না। না ভাই, তোমাকে পাঠাইছিলাম জঙ্গলে এলেম কমাবার জন্য, তোমার এলেম তো আরো বাড়ে গেছে। দেখছেন এলেমের সঙ্গে কি বিদ্বেষ! আল্লাহ তাআলা কোরআনে বলছেন অকুর রব্বি জিদনি এলমা, এলেম বাড়াইয়ে দাও। আপনারা সরকার করেন না, মুখস্থ করেন নাই? কোরআন সবক দেওয়ার সময় কি পড়াইছে? রব্বি জিদনি এলমা, রব্বি হে আমার রব, জিদনি মানে আমাকে বাড়াই দাও, এলমান মানে আমার এলেম, আমার এলেম বাড়াইয়ে দাও। আর এনারা বলেন কি, এলেম কমাই আনো, শেষ পর্যন্ত কমায় নাই, বাড়ছে আরো, এখন আবার বাড়ে আট বছর জন্য, বাঁচে কয় মাস, মরতেছে। তো মরার সময় শয়তান তার কাছে আসছে, এখন উনি একটা দলিল দেয় শয়তানে কাটে, এরকম একশো একটা দলিল, একশো এক নাটক আর কি, একশো এক দলিল শয়তান কেটে ফেলছে। এর মধ্যে ওই পীর সাহেব উজু করতেছিল, উজু করার সময় দেখলো যে এরকম ফখরুদ্দিন রাজি বেইমান হয়ে মারা যাচ্ছে। তখন তিনি ওই উজু করতেছিলেন, লোটা ফিকে মারলেন আর বললেন কইয়া দে বিনা দলিলে এক আল্লাহ, এইটা বলছে এই পরিমাণ নিয়ে মারা গেল। এই যে জঙ্গলে বৈশাখ কিতাব লিখছিল ওইটার নাম তাফসিরে কবির, এই বয়ান করলো। তাফসিরে কবির আমাদের কাছে আছে, এইখানেও আছে, কম্পিউটার আমাদের এখনো আছে, কেউ দেখতে চাইলে এখন দেখান যাবে। এর মধ্যে কোন লেখা আছে কাহিনী, কোন আলেম পাইবে এটা যে উনি জঙ্গলে বৈশাখ পাতা পাতা লেখা করেছে? এরপরে পীর কেমনে দেখলো এলেম কতটুকু আছে, এরপরে পীর এলেম দেখলো কমাইতে বললো, কমাইতে বললো কেমনে, কোরআনে বসে এলেম বাড়াও, আর বলে এলেম কমাও, এগুলো কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক, সরাসরি বিরুদ্ধে। আমি কয়টা বলবো, এদের প্রত্যেকটা কাহিনী এই একই ধরনের। আমি এজন্য যে কথা বলতে চাই তা হচ্ছে এই, মুসলিম জাতির একটা বড় সম্পদ ছিল খেলাফত বাইয়াত, সেই খেলাফত আর বাইয়াতকে ধ্বংস করে দিয়ে ব্যক্তি পর্যায়ে ঢুকিয়ে দিয়ে এরপরে পীরদের এই কাহিনীগুলো বয়ন করা হয়েছে। আমরা কারামতকে বিশ্বাস করি, পরে বলবো কালকে বলবো কি কারামত মানে না, না কারামতের আউলিয়া আমরা মানি, কিন্তু কতটুকু কোরআন সুন্নার বিরুদ্ধে যতক্ষণ না হবে ততক্ষণ। এখন কোরআনের বিরুদ্ধে চলে যায়, কারামত মিশকাতে আছে। দেখবেন কি সুন্দর কাহিনী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুজন সাহাবী আসছে, তো দুইজন সাহাবী রাতে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন, এখন গভীর রাতে যাবেন, তো দুইজন যাবেন, বের হলেন, দুইজন হাতে ছিল দুটো লাঠি, ওই বের হওয়ার পরে একটা লাঠি জ্বলে উঠলো, আগুন জ্বলে উঠছে, আলো আলোকিত হয়ে উঠছে। এখন ওই আলো দিয়ে দুইজন যে পর্যন্ত একসাথে, মনে করেন এই যে এখান থেকে বের হইতে মেইন রোড পর্যন্ত গেলে একসাথে, একটা লাঠি জ্বলল, এরপরে দুইজন দুই দিকে যাবে, হঠাৎ করে আরেকজনের লাঠি জ্বলে উঠলো, দুইজনে বাস দুই দিকে চলে গেল, দুইজন লাঠি জ্বলছে, এটা কেরামতি, এটা আমরা মানি। আফগানিস্তানের যুদ্ধের অনেক কাহিনী আছে বর্তমান যুগেও, কেরামতের আউলিয়া আমরা মানি, কিন্তু আমরা মানি কতটুকু, কোরআন সুন্নাহ মোতাবেক যত সাংঘর্ষিক না অতটুকু। আর কোরআন সুন্নাহর যদি বিরুদ্ধে চলে যায় এটা কারামত না, এর নাম শয়তানি। এর নাম কি? শয়তানি। ইউসুফ আলাইহিসসালামকে ইউসুফের ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলাইয়ে দিয়া এরপরে গিয়ে বলল বাগে নিয়ে গেছে, ইয়াকুবের খবর আছে? খবর নাই। আর প্রায় ৩৫ ৪০ বছর পরে মিশরের থেকে ইউসুফ আলাইহিসসালাম যখন জামা পাঠাই দিলেন, ভাইদের সাথে পরিচয় হল, জামা পাঠাই দিলেন, তখন ইয়াকুব আলাইহিসসালাম বাড়িতে বসে বলছেন ইন্নি লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি যদি তোমরা আমাকে কি না বলো, পাগল না বলো, মানসিক রোগী না বলো, তাহলে আমি বলবো যে আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। প্রশ্ন হচ্ছে এই, তোমার বাড়ির পাশে যখন ইউসুফ কুয়ায় পড়েছিল তখন ঘ্রাণ পাও নাই, আর এখন মিশরের থেকে যাবার ঘ্রাণ পাচ্ছে, ব্যাপারটা কি? ওই সময় আল্লাহ ঘেরান পাওয়ায় নাই সেই জন্য পাই নাই, আর এখন ঘেরান আল্লাহ পাওয়াইছেন পাইছি, বাস এরকম। সুতরাং আমার কারামত মানে, তবে কারামতুল আউলে হকুনের অর্থ এই না, কারামতুল আউলে হকুন মানে ওদের মধ্যে ক্ষমতা, কারামতুল আউলে হকুন কারামতুল আউলে সাবেতুন, এটা আছে। আল্লাহ তালা যখন যাকে চান অতটুকু দেখাইতে পারেন, সেটা কোরআন সুন্না মোতাবেক যদি থাকে তাহলে কোরআন সুন্নার বাইরে গেলে ওটার নাম কারামত নয়, ওটার নাম শয়তানি, ওটার নাম কি আহওয়ালে শয়তানিয়া। এজন্য কারামতকে আমরা বিশ্বাস করি। এখন কারামতের নামে আপনি একে কোরআন হাদিস সব বাদ দিয়ে দিবেন, এখন পরিষ্কার বলে এলেম দার সিনা না দার সফিনা, এলেম তো সিনার মধ্যে, সফিনা না মানে কোরআন হাদিস এলেম চলবে না। আল্লাহ বললেন কি আছে, যদি তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হো, বিতর্কে লিপ্ত হো, তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে ফেরত দাও। আর এখানে কি বলা হলো যে না বুজুর্গদের সিনেমা যাচ্ছিলেন, ওই ভান্ডারিরা বলে 90,000 কালাম, 30,000 জাহের, 60,000 বাপেন, ওইটা পাইছে ওরা গোপনে। এই জন্য তারা কি বলে জানেন, এই জন্য এরা তো আরো মারাত্মক, কয়ে যে বীজ মে আল্লাহ, বীজ মে আল্লাহ, বিসমিল্লাহ না বরং কি বিসমিল্লার তত্ত্ব তাত্ত্বিক তর্জমা হলো বীজ মে আল্লাহ, মানে বীজের মধ্যে আল্লাহ, মানে পীর সাহেবের বীজ খাইতে হইবে বীর্য। এই জন্য তারা কেউ নারী পুরুষ একত্র হইয়া একত্রে জিকির করে, জিকির করে বাতিবুতি নিভাই দিয়ে তারপরে ওইখানে আটা ছিটাই দেয়, এরপরে বীর্য মেলে, এরপরে ওই বীর্য মিশানো আটা দিয়া হালুয়া তৈরি করে, এরপরে মুরিদদেরকে খাওয়ায়। এই জন্য দেখবেন যখন আপনি কোন ওই ভণ্ডপীরদের বাড়িতে যাবেন, আপনাকে কোনো না কোনো মতে একটু হালুয়া খাওয়াতে চাইবে, কি জন্য ওর মধ্যে পীরের বীজ আছে, বীজ মে আল্লাহ। এরপরে বাউল আছে আরেক দল, এ বাউল তারও মারাত্মক, এ বাউলদের ধর্ম হইল আত্মশুদ্ধি করার জন্য, আত্মশুদ্ধি করার জন্য পঞ্চরস খাইতে হয়, কে খেতে হয় পঞ্চরস। সেই পঞ্চরস কি জানেন, এই পঞ্চরস হল পেশাব, পায়খানা, মেয়ে লোকের হায়েজ, নেফাস আর বীর্য, এই পাঁচটা মিলাইয়া তারপরে রাতের বেলা অন্ধকারে খেতে হবে, তাহলে আত্মশুদ্ধি হবে, এর নাম আত্মশুদ্ধি। এই জন্য আমি বলেছি যেখানে আত্মশুদ্ধির মানে হচ্ছে সমস্ত গায়রুল্লাহকে উৎখাত করে দেওয়া, আর আমার দেশে আত্মশুদ্ধির নামে গায়রুল্লাহকে অন্তরে বসানো, পীরকে বসানো, মাধ্যম বানানো। কোরআন বলছে মক্কার লোকেরা মূর্তি পূজা করত, কি জন্য মূর্তি পূজা করত, আল্লাহকে পাওয়ার মাধ্যম রূপে, না মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা। কোরআন বলছে যে আমরা এই মূর্তি পূজা বলে যে আমরা দেবদেবীর পূজা করি মূর্তি পূজাকে, জন্য যে ওরা আমাদেরকে মাধ্যম হইয়া আল্লাহর কাছে পৌঁছাইয়া দিবে, এই জন্য মূর্তি পূজা করত। আর আমাদের লোকের এখন সেই মূর্তির জায়গা বানাইছে কাদেরকে, পীরদেরকে, পীরের ভাইয়া মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাই দিবে। কোরআন বলছে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা আস্তাইন, ডাইরেক্ট ভাইয়া মাধ্যমে, তো নামাজে দাঁড়াইয়া নামাজ পড়লাম ডাইরেক্ট আল্লাহর কাছে, জিকির করে সকল মতওয়াজ্জু পীরের দিকে, আমি আমার কলবের দিকে মতওয়াজ্জু, কলব মতওয়াজ্জু কাজ আমার পীরের দিকে। এই কলব মতওয়াজ্জু করার তরিকা আছে, আবার বিভিন্ন পীরের বিভিন্ন তরিকা, এখানে একটা আছে আমার কাছে, এখানে লেখছে উসিলা ধরা বা মুরাকাবা ও মুশাহেদা এবং নিজ মোর্শেদ ও পীরানে পীরগণের সাথে দিল মিশানোর নিয়ম। আমার দিল আমার মোর্শেদের দিকে মোতাবাজ্জু আছে, আমার মোর্শেদের দিল আপন মোর্শেদের কি আছে, ও এখানে আর অনেকগুলো মাধ্যম আছে এখানে আর কি, তারপরে আছে আপন মোর্শেদের দিল পাক আর মুরিদের দিল না পাক, খেয়াল করেন আপন মোর্শেদের দিল পাক আর মুরিদের দিল না পাক। পীর কখনো চায় না নিজের পাক দিলকে মুরিদের নাপাক দিলের সঙ্গে মিশাইতে, কিন্তু মুরিদ যখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে নিজের নাপাক দিলকে পীরের পাক দিলের সঙ্গে মিশাইতে কাকুতি মিনতি করে, তখন পীর আর সহ্য করতে না পেরে নিজের পাক দিলের সঙ্গে মুরিদের নাপাক দিল মিশাইয়া নেন, তখন মুরিদের দিল পাক হয়ে যায়। এক কবিতা লাগছে, পীরের দিলে দিল মিশাইলে মুর্দা দিল জিন্দা হয়, অকুল দরিয়ার মাঝে ডুবা তরি ভেসে যায়, আপনা দিল করো সাদা কেন ভাবো জুদা জুদা, যথায় মোর্শেদ তথায় খোদা ওই নামেতে ডুবে রও। যথায় মোর্শেদ, এখানে তো একটু শালীন ভাবে লেখছে, লেখছে যেহি মোর্শেদ সেহি খোদা, ওই মোর্শেদের মধ্যেই খোদা আছে। এবার লেখছে তারপর খেয়ালে খেয়ালে চলিয়া যান মাতুয়াইল দরবার শরীফের দাদা পীর পাক, পীরের পাক কদমে, দাদা জানের পাক কদম দিলের হাত দিয়ে জড়াইয়া ধরেন, এবং দাদা জানের পাক দিলের সাথে দিল মিশাইয়া ওই কদমের উসিলা নিয়া চলিয়া যান চন্দ্রপাড়া দরবার শরীফে, শাহসুবি চন্দ্রপুরীর পাক দরবার কদমের দিকে। এরপরে পাক কদমের খেয়ালের পর খেয়ালে খেয়ালে চলিয়া যান এনায়েতপুরী কুসি আয়ের পাক কদমে, এবং তাহার পাক দিলের সাথে নিজের দিল মিশান। তারপরে খেয়াল করুন শরিয়াতের পর্দার অন্তরালে আফজালে জামানিয়া মরহুমা মাকফুরা হাফেজ জহুরা খাতুন এর দোয়ার বোধ করে তাহার আল্লাহ তালার তরফ হইতে ফয়েজ আসিয়া আমাদের দিলে পড়িতেছে। তারপর চলিয়ে যান শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী মেহেদিপুরি পাককদমে, তাহার পাক দিলের সঙ্গে নিজের দিল মিশাইয়া খেয়ালের হাত দিয়ে তাহার পাক কদম দুইখানা জড়াইয়া ধরেন। তারপর চলে যান ফতে আলী ওয়াইসি রাসুলনামা এর কাছে, এরকম শেষকালে যাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা গেল, তিন পৃষ্ঠা বন্ধু আছে এরকম, এইভাবে তাল মিলাও। আমি এখন জিজ্ঞেস করতে চাই, এই যে কলম মিলাইল দিল মিলাইল, আপনি যখন আপনার দিল মিলালেন পীরের দিলের সাথে, পীরের দিল তখন আছে পীরের বউয়ের সাথে, আপনার দিল কই যাবে? আপনি দিল মেলে আপনার পীরের দিলের সাথে, পীরের দিল তখন পায়খানা আছে, কোথায় আছে, তারপরে কই যাবেন? এই জন্য মনে রাখতে হবে এই যে এতগুলো তরিকা। এরপরে লেখে পীরদের আরো অনেক আকীদা আছে, কয় যে ইবাদত করবো আল্লাহকে খুশি করার জন্য, জান্নাত জাহান্নামের জন্য দোয়া করা জায়েজ নাই, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযুবিকা মিন সাখাতিকা ওয়ান নার, আল্লাহ আমি তোমার সন্তুষ্টি এবং জান্নাত চাই। কে দোয়া করেছেন? ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযুবিকা মিন সাখাতিকা ওয়ান নার, জান্নাতের জন্য দোয়া হবে, জাহান্নামের দোয়া হবে, আল্লাহ বলেন খাওফ ওয়া রাগাব ওয়া রাহমা রাহবা, আল্লাহর কাছে ভয় এবং আশায় দোয়া করবে, জান্নাত জাহান্নামের জন্য দোয়া করবে না, আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকেও পাইতে হবে, জান্নাতের ভয় করতে হবে, জাহান্নামের আশা করতে হবে, ঠিক কিনা? কোরআন এটা পরিষ্কার বলা আছে। এইরকম ভাবে আরো অনেক বিষয় আছে, আমি অনেক বিষয় বলতে গেলে অনেক রাত্র হয়ে যাবে। মোটামুটি ভাবে আমি তাজকিয়া কাকে বলে, আত্মশুদ্ধির অর্থ কি এটা আলোচনা করেছি, আত্মশুদ্ধির গুরুত্ব কি কোরআনে তা বলেছি, এবং আত্মশুদ্ধি করবো কিসের থেকে, কি রোগগুলোতে তা বলেছি। এরপরে আত্মশুদ্ধির নামে আমাদের দেশে যে আত্মশুদ্ধির পরিপন্থী আর উল্টা শিরিকটা ঢুকানো হয় সেগুলো কিছুটা আলোচনা করা হলো, বিস্তারিত আপনারা পাবেন, আমার এই বই আছে, বইয়ের মধ্যে কিছু আছে এবং তাওহীদের আলোচনা আছে। আপনার এই বইগুলো প্রত্যেকে দুইটা বই বেরোয়, দুইটা একটার সঙ্গে একটা জড়িত, এগুলো আপনারা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। একটা নাম দেওয়া হয়েছে কিতাবুল ইমান, একটা কিতাবুল তাওহীদ, মূলত একই সিরিজ, এগুলো সিরিজ প্রকাশনা, এসো আল্লাহর পথে এই নাম দিয়ে এক নাম্বার দুই নম্বর দেওয়া হচ্ছে এবং আরো বের হবে ইনশাআল্লাহ। এই তাজকের উপরে বই বের হচ্ছে ইনশাআল্লাহ, এরপরে আরো বিষয় আসবে, আপনারা ইনশাআল্লাহ এগুলো পড়বেন এবং কোরআন সুন্না মোতাবেক জীবন করার চেষ্টা করবেন। কোন ব্যক্তি কি বলল এইগুলোর দিকে আমাদের খেয়াল দেওয়া দরকার নেই, আমরা ব্যক্তিকে যাচাই করব কি দিয়ে, কোরআন হাদিস দিয়ে, নাকি কোরআন হাদিসকে যাচাই করবো ব্যক্তিকে দিয়ে, না আমরা এটা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমাকে তৌফিক দান করেন, আমিন। এই বিষয়ের উপর কারো প্রশ্ন আছে কিনা লিখিত হবে, প্রশ্ন মৌখিক না লিখিত হবে, তোর প্রশ্ন আসছে নাকি? অসময় অনেক বেশি গেছে, আমাদের ডাক্তার সব অসুস্থ আছেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী তারিখ কয় তারিখ যেন, আচ্ছা পরে জানাবো ইনশাআল্লাহ। আপনারা নিয়মিত ক্লাসে আসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বুঝার এবং তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করেন, আমিন। সমস্ত শিরিক আর বিদআত থেকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনের নূর দ্বারা সিনা পরিপূর্ণ করে দেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিল আজাল নসিব করেন, আমিন। যারা আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত কোরআন ও সুন্নাহর উপরে কায়েম দায়েম থাকার তৌফিক দান করেন, আমিন। এবং এই কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে আমাদেরকে সহিভাবে দিন প্রচার করার তৌফিক দান করেন, আমিন। এজন্য আমাদের যে পরিমাণ এলেম, যে পরিমাণ ঈমান, যে পরিমাণ শক্তি সাহসের প্রয়োজন আল্লাহ তাআলা সবগুলো আমাদেরকে দান করেন, আমিন। আমাদের ডাক্তার সাহেব অসুস্থ আছেন, অত্যন্ত অসুস্থ আমি আজকে দেখলাম, আল্লাহ তাআলা তাকে শিফা দান করেন, আমিন। আল্লাহ তাআলা তার এই যে দার্স চালু হলো তাকে উসিলা করে এই এলাকা তথা সারা বাংলাদেশে তাওহীদের কালেমা প্রচার করার তৌফিক দান করেন, আমিন। আজকে যে ভাইয়ের একজন হাজির হলেন, প্রত্যেকটা ভাইকে দীন ইসলামের এক একজন সৈনিক হিসেবে কবুল করেন, আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।